السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ. الحمد للہ رب العالمین والصلاۃ والسلام علی اشرف الانبیاء والمرسلین نبینا محمد وعلی آلہ وصحبہ اجمعین. اما بعد، فاعوذ باللہ من الشیطان الرجیم، بسم اللہ الرحمن الرحیم. اقرا باسم ربک الذی خلق، خلق الانسان من علق، اقرا وربک الاکرم الذی علم بالقلم، علم الانسان ما لم يعلم. সমস্ত প্রশংসাতে মহান আল্লাহ, যে আল্লাহ আমাদেরকে আল কোরআনের জ্ঞান দান করেছেন। দরুদ ও সালাম নাযিল হোক আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যার প্রতি পবিত্র আল কোরআনুল করিম নাযিল হয়েছে। গত সপ্তাহে আলোচনা ছিল সূরাতুল কদর সম্পর্কে। সূরাতুল কদর, এই কদর সূরা অর্থাৎ লাইলাতুল কদর সম্পর্কে সেই সূরায় আলোচনা হয়েছে। এই লাইলাতুল কদরে আল্লাহ কোরআনে করিম নাযিল করেছেন। আজকের বিষয়বস্তু হচ্ছে সূরাতুল আলাক, ইকরা বিসমি রাব্বিকা আল্লাযী খালাক। এই সূরা, যে সূরা ইকরা দিয়ে আরম্ভ হয়েছে, এই সূরা বা এই সূরার বিশেষ করে প্রথম দিকের পাঁচটি আয়াত কোরআনে করিমের সর্বপ্রথম আয়াত, যে আয়াতগুলি এই কদরের রাতে নাযিল হয়েছে। লাইলাতুল কদর সম্পর্কে আলোচনা হয়েছে। তারপরের যে সূরাটি আজকে আলোচনা হবে কোরআনে করিমের তারতিব হিসাবে, বিন্যাস হিসাবে, তার পূর্বের সূরা সে। এই সূরার প্রথম পাঁচটি আয়াত সর্বপ্রথম আয়াত কোরআনে করিমের, এবং এই প্রথম পাঁচটি আয়াত কদরের রাতে নাযিল হয়েছে, লাইলাতুল কদরে নাযিল হয়েছে। কোরআনে করিমের অবতরণের দিক দিয়ে, নাযিল হওয়ার দিক দিয়ে সর্বপ্রথম আয়াত এই পাঁচটি আয়াত সূরা ইকরা বিসমি রাব্বিকা আল্লাযী খালাক। আর কোরআনে করিমের সর্বপ্রথম শিক্ষা হচ্ছে ইকরা, পড়ো। সর্বপ্রথম শিক্ষা হচ্ছে যে পড়ো। উম্মতে মুসলিমাকে, মুসলিম জাতিকে আল্লাহ প্রথম শিক্ষা নেওয়ার আদেশ করেছেন, পড়ার আদেশ করেছেন। এবং এর সাথে সাথে পড়াকে সুন্দর করতে হলে লিখার প্রয়োজন, সেই জন্য আল্লাহ কলমের কথাও আলোচনা করেছেন। আল্লাযী আল্লামা বিল কলম, যিনি কলম দ্বারা শিক্ষা দান করেছেন। এই আয়াতগুলিতে পড়ার কথা বলা হয়েছে, কলমের কথা বলা হয়েছে, যার সাহায্যে লিখা হয় বা শিক্ষা অর্জন করা হয়। মানুষ সব কথা মনে রাখতে পারে না, কিন্তু নোট করে রাখলে সহজেই স্মরণ রাখতে পারে। ভুলে গেলে চট করে দেখে নিলে আবার স্মরণে চলে আসে বিস্তারিত। গুরুত্বপূর্ণ পয়েন্টগুলিও যদি নোট করে রাখেন, পরবর্তীতে ভুলেও যান, তো সব কথা স্মরণে চলে আসবে প্রায়, যদি কিছু গুরুত্বপূর্ণ পয়েন্টগুলি নোট করা থাকে। তাহলে কলমের অত্যন্ত গুরুত্ব রয়েছে শিক্ষার ক্ষেত্রে। এই আয়াতগুলিতে তালিমের কথাও, তালিম মানে শিক্ষা, শিক্ষা দান, আল্লামা, আল্লামা থেকে তালিম, তালিমের কথা অর্থাৎ শিক্ষাদানের কথাও আলোচনা করা হয়েছে। আল্লাম আল ইনসান মা আলম আলম, আল্লামা থেকে তালিম, মানুষকে আল্লাহ জ্ঞান দান করেছেন। তাহলে এলম, পড়া, পেরা এবং লিখা, সব কথা এই আয়াতগুলিতে উল্লেখ করা হয়েছে। শিক্ষা হচ্ছে জাতির মেরুদণ্ড। এতন মুসলিম উম্মা শিক্ষা থেকে অনেক দূরে সরে গেছে, দিনের শিক্ষা থেকেও, দুনিয়ার শিক্ষা থেকে। দিনের শিক্ষা যদি থাকত তাহলে তারা দিনের কাছাকাছি থাকত। দিনের শিক্ষা, বিশেষ করে সঠিক দিনের শিক্ষা, একেতে অধিকাংশ মানুষের মধ্যে দিনের শিক্ষাই নেই, দিনের শিক্ষাই নেই। আর যা কিছু অল্প সংখ্যক লোকদের মাঝে দিনের শিক্ষা আছে বা ধর্মীয় শিক্ষার নাম দিয়ে যে শিক্ষা আছে, সে হচ্ছে ভ্রান্ত শিক্ষা অধিকাংশ লোকের নিকট। অধিকাংশ যাদেরকে আমাদের দেশের ভাষায় আলেম বলা হয় বা দিনী মাদ্রাসার ছাত্র বলা হয়, দিনী প্রতিষ্ঠান বলা হয়, সেসব জায়গায় সঠিক কোরআন এবং হাদিসের শিক্ষার অভাব। তাওহীদের শিক্ষার পরিবর্তে শিরকের শিক্ষা দেওয়া হচ্ছে, সুন্নাহর শিক্ষার পরিবর্তে বিদাতের শিক্ষা দেওয়া হচ্ছে। এ হচ্ছে এই উম্মতের দুর্ভাগ্য, একেতে শিক্ষাই নেই। আর শিক্ষা আছে তো আগাছায় ভর্তি শিক্ষা, সঠিক নির্ভেজাল শিক্ষা নেই। নির্ভেজাল শিক্ষা শিখতে হবে, যে শিক্ষার কথা আল্লাহ ইরশাদ করেছেন ইকরা বিসমি রাব্বিক আল্লাযী খালাক, পড়ো তোমার পালনকর্তার নামের সাথে, তোমার পালনকর্তার নামের সাথে পড়ো, এমন পড়া করো যেই পড়ায় তোমার পালনকর্তার নাম থাকে, তোমার পালনকর্তার সাথে সম্পর্ক থাকে, সেই পড়া শিখে, পড়া করে সেই শিক্ষায় শিক্ষিত হয়ে সেই পালনকর্তা সম্পর্কে সঠিক জ্ঞান থাকে, ভ্রান্ত জ্ঞান না থাকে, ইসলাম ধর্মের নাম দিয়ে কবর মাজার পূজা যাতে না থাকে, শিরক বিদআত যাতে না থাকে, এমন শিক্ষা শেখো যে শিক্ষার মাধ্যমে সঠিকভাবে আল্লাহর ইবাদত করতে পারো। আর সেটি হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শের শিক্ষা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ মোতাবেক শিক্ষা যদি না হয় তাহলে খেয়াল খুশি আল্লাহর ইবাদত করা হলো, আল্লাহ যেভাবে পছন্দ করেন ইবাদত সেইভাবে ইবাদত করা হলো না। কালকে জুবাইল দাওয়া সেন্টারে আমরা একটি সুন্দর প্রোগ্রামে ছিলাম, তাকে এক আলেম এসেছিলেন, তিনি দীর্ঘ 13 বছর আমেরিকায় থেকেছেন, তো তার কিছু দাওয়ার ক্ষেত্রে তিনি দাওয়াতি কাজ করেছেন সেখানে আমেরিকায়, বেশ কিছু অভিজ্ঞতার কথা তিনি আলোচনা করছিলেন, তার মধ্যে একটি পয়েন্ট সেখানে বলছি আপনাকে, একটি কথার দ্বারা একজন অমুসলিম মুসলমান হল, একটি কথার দ্বারা। আমরা যে কথা বলি এর নিজের শক্তিতে নিজের ক্ষমতাতে নাই, কে যদি ভাবে যে আমি আমার অভিজ্ঞতা, আমার এক্সপিরিয়েন্স, আমার যোগ্যতার ভিত্তিতে কথা বলছি তাহলে মিথ্যা কথা। আল্লাহ রাব্বুল আলামিন যাকে যতটা দান করেন এবং যখন যেই রকম ভাবে দান করেন এটি আল্লাহর দান। এই যেমন দেখা যায় একজন মানুষ খুব ভালো কথা বলেন কিন্তু একজন খুব ভালো হলো না মনে হচ্ছে, আরেকজন মনে হচ্ছে কিভাবে কথা বলছেন যেন মাশা আল্লাহ, আল্লাহর দান। কেমন ভাবে বলতে হবে আর কেমন ভাবে তিনি বলতে পারলে ওই লোকটির ওপর প্রভাব ফেলবে এই কথাটি তার, সেটি আল্লাহর দান। এই যে নিজের কৃতিত্ব মনে করলে হবে না, যেটি আমার কাজ আমার যোগ্যতা, যার মধ্যে কিঞ্চিত পরিমাণ এইটুকু ঢুকে গেল যে আমার যোগ্যতা, আমার বিদ্যা বুদ্ধি, আমার কলা কৌশল, তাহলে সে শিরক করলো। শিরক হল না রিয়া, লোক দেখানো, লোককে শোনানো শিরক। এই যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামদেরকে সতর্ক করেছেন, তারা কারা কল্পনা করতে পারেন, তারা কারা সৃষ্টির সেরা আম্বে এবং রসুলদের পরে যাদের মর্যাদা, তাদেরকে বলছেন আবু বকর সিদ্দিককে সম্বোধন করে বলছেন ইন্নি আখশা আলাইকুম মিনাশ শিরকিল আসকার মিনাশ শিরক কাযাবিবিন নাল, তোমাদের সম্পর্কে শিরক আমি ভয় করি কেমন যেমন পিপীলিকা চলাফেরা করে কেউ টের পায় না। পিপীলিকা চলাফেরা করে, কোনো আওয়াজ আছে, মানুষ চলাফেরা করলে জুতো স্যান্ডেলের আওয়াজ হয়, একটু হরকত আছে, জমিনে হরকত আসতে পারে, কোনো বিল্ডিং এর সিঁড়িতে উঠলে হরকতে আসতে পারে, টের পেতে পারে, কিন্তু পিপীলিকা চলাফেরা করলে কেউ টের পাবে না, টের পাবে না। আপনার পাঁচটি পিপীলিকা চলাফেরা করছে আপনি টের পাচ্ছেন না। তো এইরকমই তোমাদের মধ্যে শিরক এমন ভাবে অনুপ্রবেশ করে যে পিপীলিকার চলার মতো টের পাবে না, অথচ শিরক করে ফেললে ভালো ভালো মানুষ ছোট শিরক থেকে মুক্ত থাকতে পারে না। এই দেখেন চিন্তা করেন, আপনি ভাবেন যে আমি যে এত সুন্দর করে কথা বললাম যে আমার কথার প্রতিক্রিয়া এমন হলো যে সাথে সাথে লোকটি তওবা করলো, হ্যাঁ আল্লাহ শিরক হয়ে গেল, শিরক হয়ে গেল। তো উনি বলছিলেন এই কথাটি যে আমি হঠাৎ করে কেন কথাটি আমার ভাষায় চলে আসলো, অথচ আমি কল্পনা করিনি যে এরকম কথা বলবো। একজন খ্রিস্টান তার সাথে তর্ক হচ্ছে দিন সম্পর্কে, মুসলিম যিনি দায়ী তিনি বলছেন আমি আল্লাহর ইবাদত করি, সে কি বলছে আমি আল্লাহর ইবাদত করি, আমি আল্লাহর ইবাদত করি, তফাৎ কোথায়, তুমি আল্লাহর ইবাদত করো আমি আল্লাহর ইবাদত করি, সুতরাং সবাই আল্লাহর সন্তুষ্টি চায়, অসুবিধা কি, আমি খ্রিস্টান তুমি মুসলমান কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই, আমি আল্লাহর ইবাদত করি যেমন তুমি আল্লাহর ইবাদত করো। এর জবাব কি দেবেন? তো হঠাৎ করে আমার কি যেন এই কথাটি চলে আসলো মানে কি বললেন তিনি আরবিতে, তিনি এই কথাটি এইভাবে বলেছেন, আমি বাংলায় পরে বলছি, এমনি আবদুল্লাহ মুসলিম দায়ী যিনি, যিনি একজন শেখ, তিনি বলছেন এমনি আবদুল্লাহ কামা ইয়াকিদ্দু, আমি আল্লাহর ইবাদত করি এইভাবে যেভাবে আল্লাহ পছন্দ করেন, ওয়ান্তা তাবুদুল্লাহ কামা তুহিব্ব, তুমি আল্লাহর ইবাদত করো কিন্তু যেমন ভাবে তুমি পছন্দ করো, তুমি আল্লাহর ইবাদত করো কিন্তু যেমন তুমি পছন্দ করো, তাই কেমন করে, জি হি ভালো করে বুঝালেন তাকে কিছু উদাহরণ দিয়ে, সেটি আর বলছি না এখন, কথাই বুঝতে পেরেছেন কি? তাহলে অনেকে আছেন এবাদত করেন, হয়তো আপনার চেয়ে আমার চেয়ে বেশি এবাদত করেন, কিন্তু তিনি যেমন পছন্দ করেন তেমন এবাদত করেন। আল্লাহ যেমন পছন্দ করেন ভালোবাসেন তেমন এবাদত করেন না। আল্লাহ যেমন পছন্দ করেন যেমন এবাদত চান বান্দার কাছ থেকে, তেমন এবাদত করলে কিভাবে এবাদত করতে হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ মোতাবেক, সুন্নাত মোতাবেক এবাদত করতে হবে। তাহলে কি করতে হবে? কালিমা লা ইলাহা ইল্লাল্লাহর সাথে মুহাম্মাদুর রাসূলুল্লাহর শাহাদাত দিতে হবে, মুহাম্মাদুর রাসূলুল্লাহর তরিকায় ইবাদত করতে হবে। হে খ্রিস্টান, তুমি ইবাদত তো করো, তুমি রোজাও হয়তো রাখো, তুমি হয়তো তোমার রবিবারে ইবাদত করো, তুমি তোমার নিজের তরিকায় নামাজও পড়ো হয়তো, কিন্তু তুমি যেমন পছন্দ করো তেমন ইবাদত করো। আল্লাহ পছন্দ যেমন করেন তেমন ইবাদত তুমি করো না। যারা বিবাদ করে তাদের ইবাদত এইরকম, মিলাদ করে, সে পছন্দ করে সুতরাং সে ইবাদত করে, মিলাদ ইবাদত তাদের নিকট। হ্যাঁ, কিয়াম করে, সে পছন্দ করে সেই দিনকে, সে ইবাদত তাই সে করে, আল্লাহ পছন্দ করেন নাই। কবর মাজারে যায়, পীরের মরিদ হতে যায়, মনে করে এটি তো আল্লাহ সন্তুষ্টির উপায়, সেটি সে মনে করে, ভালো মনে করে, সে পছন্দ করে, সে ভালোবাসে সে ইবাদতকে। আর যেইভাবে ইবাদত করা ভালোবাসে সেভাবে আল্লাহর ইবাদত, ইবাদত আল্লাহর করে, কিন্তু যেইভাবে সে পছন্দ করে, আল্লাহ ওইভাবে পছন্দ করেননি, আদেশ করেননি ওইভাবে ইবাদত করতে। এই কথাতে মুসলমান হয়ে গেল সে খ্রিস্টান। সত্যি সত্যি বুঝালেন তাকে কিভাবে, তারপরে সে কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। আমাকে এখনই মুসলমান করে না, বলছে পাঁচ মিনিটের মধ্যে সে মুসলমান হয়ে গেল। আল্লাহর দান, আল্লাহর দান। আল্লাহ রাব্বুল আলম তাকে হিদায়ত করতে চেয়েছিলেন, সেই জন্য তার ভাষাতে কথাটি হঠাৎ করে চলে আসে, হঠাৎ করে এই কথাটি তার ভাষাতে চলে আসে। তো কি বলছিলাম, যে এক তো আমাদের দেশের শিক্ষা নেই, দিনের শিক্ষা, দুনিয়ার শিক্ষাও অভাব রয়েছে, কিন্তু দুনিয়ার শিক্ষা ওই রকমের ফরজ নয় যেই রকমের ফরজ হচ্ছে আপনার দিনের শিক্ষা, আপনার আল্লাহকে চেনা, আপনার পরকালের জ্ঞান হাসিল করা এবং পরকালের মুক্তি হাসিল করা, আজাব থেকে মুক্তি হাসিল করা এবং চিরকালের জন্য শান্তি হাসিল করা, জান্নাত লাভ করা, এই হচ্ছে মানুষের লক্ষ্য উদ্দেশ্য। সুতরাং এই শিক্ষা, দিনের শিক্ষা হচ্ছে ফরজ, আর বাকি দুনিয়ার শিক্ষা হচ্ছে ফরজে কেফায়া, ফরজে কেফায়া। একটি দল শিখলেই হয়, মুসলিম উম্মতের একটি দল দুনিয়ার কাজ শিখলে হয়, আর শিখে নিয়ে তারা স্বয়ং স্বয়ং সম্পূর্ণ হয়ে দাঁড়িয়ে থাকতে পারলেই হলো, তারা নিজেরা নিজের সমস্যা সমাধান করতে পারলেই হলো, কাফের শরণাপন্ন না হয়, যাতে করে কাফের কাছ থেকে সব দিনই সাহায্য নিতে হয়, সহযোগিতা করতে হবে, টেকনোলজিতে তাজানো না করতে হয়, এই জন্য দুনিয়ার শিক্ষা হয়েছে ফরজে কেফায়া। আল্লাহ রাব্বুল আলামিন শিখতে বলেছেন, ইকরা পড়ো, বিসমি রব্বিকা তোমার পালনকর্তার নামের সাথে, আল্লাহ তো পালনকর্তার সাথে, পালনকর্তার সাহায্যের সাথে, আসলে অর্থ হচ্ছে পালনকর্তার সাহায্যের সাথে, তো পালনকর্তার সাহায্যের সাথে কথা বলতেন, নাম ইসম বলার প্রয়োজন ছিল না, কিন্তু আল্লাহ ইসম বলেছেন। যেমন আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে সাহায্য চাইতে হবে, তেমন আল্লাহর নামগুলিকে উচ্চারণ করে সাহায্য চাইতে হবে, এই শিক্ষা দেওয়ার জন্য ইসম শব্দটি বানানো হয়েছে। এক রাবিসম রব্বিকা, তোমার রবের সাহায্যের সাথে পড়াশোনা করো, তা না বলে আলোচনা, তোমার রবের নামের সাথে, নামের সাহায্যে, নামের সাহায্যে কিভাবে পড়বেন আপনি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই শিক্ষা দিয়েছেন, ইন্না লিল্লাহি ইসমান মিয়াতান ইল্লা ওয়াহিদা মান আহসাহা দাখালাল জান্নাহ, সহিহ বুখারী হাদিস। আল্লাহ 99টি, 100টিতে একটি কম, 99টি নাম রয়েছে, মান আহসাহা, যারা এই নামগুলিকে মুখস্থ করলো, যারা এই নামগুলিকে অধ্যয়ন করলো, যারা এই নামগুলি বাস্তবায়ন করলো। আহসাহা তিনটি অর্থ, আশা মানে শুধু মুখস্থ করা নয়, যেমন এক শ্রেণীর লোকের আমার দেশে মনে করে, যারা জিকির পাটি না, বিদ্যার্থী যারা জিকির ফিকির করে, আল্লাহ আল্লাহ হাক হাক হাক, তো এরা মনে করে মুখস্থ করলে হয়ে গেল, না মুখস্থ করা যথেষ্ট নয়, যারা মুখস্থ করলো আল্লাহর নামগুলিকে মনে রাখে, মুখস্থ আছে, এবং তারপরে অধ্যয়ন করলো, তার অর্থ বুঝলো যে গাফফার মানে কি, কাহ্হার মানে কি, জাব্বার মানে কি, রহমান মানে কি, রহিম মানে কি, মোমিন মানে কি, আজিম মানে কি, মুহাইমিন মানে কি, কবির মানে কি, ইত্যাদি ইত্যাদি অধ্যয়ন করল। তারপরে কি বললাম, তিন নম্বরে বাস্তবায়ন করল, আল্লাহ আজিম মহান, তাহলে আল্লাহ যখন মহান তাহলে তার সামনে আপনাকে কেমন হতে হবে তো চিন্তা করুন আপনি, আল্লাহ যে কেমন মহান, আল্লাহর পরিচিতি, আল্লাহ কি, ইনশাআল্লাহ একদিন আলোচনা করব, আজকে না। তো আল্লাহ রাব্বুল আলামিন যে গফুর বা গাফফার, ক্ষমাশীল, তাহলে এর বাস্তবায়ন কেমন করে হবে, কেমন করে বাস্তবায়ন হবে, মানে আমলে পরিণত কেমন করে হবে? বুঝেন না নাকি আমার ভাষা? বুঝছেন তো? বাস্তবায়ন মানে আমল কেমন করে করবেন এই কলমার উপরে, এই আল্লাহর নামের উপর? ক্ষমা চাইবেন কার কাছে? একমাত্র আল্লাহর কাছে। ভুল হলেই ক্ষমা চাইবেন, অজন্তে ভুল হচ্ছে তার জন্য ক্ষমা চাইবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একশো একশোবার করে ইস্তিগফার করেছেন। হ্যাঁ, তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বোত্তম বাস্তবায়নকারী, আল্লাহর নামগুলি সর্বোত্তম বাস্তবায়নকারী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এইভাবে বাস্তবায়ন করবেন আপনি, আল্লাহ ছাড়া কেউ মার্জনা করতে পারে না। সুতরাং এই ধারণা রাখবেন না যে আমি পীরের মরিদ হয়ে গেলে পীর মাফ করে নেবে আর আমাকে জান্নাতে নিয়ে যাবে। যদি এরকম ধারণা থাকে যে পীরের মরিদ হলে জান্নাত পাওয়া যাবে, তাহলে আপনি এই গাফফারে বিশ্বাসী না, আল্লাহর নামে গাফফার বিশ্বাসী না। এইভাবে এক একটি করে আল্লাহর নামের কথা আপনি নিজে চিন্তা করেন, আল্লাহর নামের সাথে সাহায্য চাও, এইভাবে আল্লাহর নামের সাথে সাহায্য চাও, একরা বিস্মি রব্বে, বা আল্লাহর নামের সাহায্য নিয়ে পড়ো। তাহলে আল্লাহর নামের সাহায্য নিয়ে পড়তে হলে আল্লাহর সাথে সম্পর্ক নিয়ে পড়া করা যায় না, তাই না? আল্লাহর নামের সাহায্য নিয়ে বা আল্লাহর সাহায্য নিয়ে পড়াশোনা করলে আল্লাহর সাথে সম্পর্ক ছিন্ন করে পড়াশোনা হয় না। তাহলে যারা নাস্তিক হয়ে পড়াশোনা করে বা এমন সিলেবাস পড়ে যাতে নাস্তিক হয়ে যায়, এমন শিক্ষা কাঠামো রয়েছে যে শিক্ষা কাঠামোর কারণে ছেলে নাস্তিক হয়ে বেরোচ্ছে, স্কুল কলেজ ইউনিভার্সিটিতে বেরিয়ে আসছে, নাস্তিক হয়ে বেরিয়ে আসছে, খ্রিস্টান হয়ে বেরিয়ে আসছে, হ্যাঁ আল্লাহ দ্রোহী হয়ে বেরিয়ে আসছে, সেকুলার ধর্ম নিরপেক্ষ তার বিশ্বাস ধর্ম নিরপেক্ষ হয়ে বিশ্বাস হয়ে বেরিয়ে আসছে। তাহলে ইকরা বিস্মের অধিকার করলো না, ইকরা বিস্মের অধিকার ওপর আমল করলো না। তোমার রবের নামের সাহায্য নিয়ে পড়ো, আল্লাহর সাথে সম্পর্ক রেখে পড়ো, পড়াও পড়ো, কিন্তু মুসলিম হয়ে পড়াশোনা করো, মুসলিম হয়ে পড়াশোনা করো। তোমার ছেলে যাতে করে মুসলিম থাকে এমন শিক্ষা প্রতিষ্ঠানে পড়াও, এমন জায়গায় পড়িও না যেখানে পড়ার নাম দিয়ে বিষ দেওয়া হচ্ছে, বিষ পান করে দেওয়া হচ্ছে শিক্ষার সাথে মুসলিম ছেলেকে। এইরকম পড়াশোনা করলে হবে না। আল্লাযী খালাক, যিনি সৃষ্টি করেছেন, কে রব? তাহলে যিনি সৃষ্টি করেছেন, কি সৃষ্টি করেছেন? আল্লাহ বললেন কি? যিনি সৃষ্টি করেছেন, কি সৃষ্টি করেছেন? যদি আপনাকে জিজ্ঞেস করি, আল্লাহ বলছেন ইকরা বিসমি রব্বিকা আল্লাযী খালাক, তোমার ওই পালন কর্তার নামের সাথে পড়ো যিনি সৃষ্টি করেছেন, কি সৃষ্টি করেছেন? ওটা তো পরে আছে, কিন্তু এখানে আল্লাহ শুধু খালাক বললেন, কাকে সৃষ্টি করেছেন এ কথা অবজেক্ট যেটা মাফউল বলা হয় বলেননি। হ্যাঁ, ব্যাস, আর কাউকে সৃষ্টি করেননি। প্রত্যেকটি জিনিসকে দেখেন, যখন মানে এইভাবে রেখে দেওয়া হয়, নির্দিষ্ট না করা হয়, তার মানে প্রত্যেকটি জিনিস, যদি বলেন যে লোকটি ভালো মানে সর্বক্ষেত্রে ভালো, আর যদি বলেন লোকটি নামাজে ভালো, একটি কাজে ভালো হলো, যদি লোকটি মানুষের সাথে আচার আচরণে ভালো, আদান প্রদানে ভালো, তাহলে একটি একটি দিক তার তুলে ধরলেন। আর যখন বলে লোকটি ভালো মানে সার্বিক দিক থেকে ভালো, তাহলে হ্যাঁ সার্বিক দিক থেকে ওপর একটা হুকুম লাগালেন আপনি। হ্যাঁ, তো যখন বললেন আল্লাহ বলছেন ইকরা বিসমি রব্বিকা যে খালাক, যে আল্লাহ সৃষ্টি করেছেন, তো কে সৃষ্টি করেছেন? সব কিছুই সৃষ্টি করেছেন আল্লাহ, শুধু খালেক, বাকি সমস্ত কিছুই মখলুক, সূর্য চন্দ্র সাত আকাশ সাত জমিন এবং আকাশ জমিনের মাঝে যত মখলুক আদর আছে, ফেরেস্তা হোক জিন হোক মানুষ হোক আর ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতম কোন হাইওয়ান হোক, সবকিছু আল্লাহ সৃষ্টি করেছেন। একথার প্রমাণ কোরআনে রয়েছে একাধিক আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল্লাহ খালেক কুল্লি শাই, আল্লাহ খালেক কুল্লি শাই, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক জিনিসকে সৃষ্টি করেছেন, প্রত্যেক জিনিসের সৃষ্টিকারী আল্লাহ, সবকিছু সৃষ্টি করেছেন। তারপরে বিশেষভাবে যেহেতু যত সৃষ্টি পৃথিবীতে রয়েছে সমস্ত সৃষ্টির সেরা হচ্ছে কোন মখলুক? মানুষ। এই জন্য বিশেষভাবে তাদের কথা আল্লাহ উল্লেখ করে বলছেন খালাকাল ইনসানা মিন আলাক, খালাকাল ইনসানা মিন আলাক, মানুষকে বিশেষ করে আল্লাহ সৃষ্টি করেছেন মিন আলাক। আলাক বুঝেন, আলাক মানে জমাট বাঁধা রক্ত, আলাক বলা হয় জমাট বাঁধা রক্ত, যে রক্ত চাপা রক্ত হয়ে যায়, জমাট বাঁধা রক্ত হয়ে যায়। তো জমাট বাঁধা রক্ত থেকে আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন, জমাট বাঁধা রক্ত থেকে মানুষকে সৃষ্টি করেছেন, কেমন কথা হইল? জমাট বাঁধা রক্ত থেকে মানুষকে সৃষ্টি করেছেন না মাটি থেকে? হ্যাঁ, কি দিয়ে সৃষ্টি করেছেন মানুষকে বলেন দেখবে? মাটি থেকে। তো এখানে বলা হচ্ছে জমাট বাঁধা রক্ত থেকে আল্লাহ সৃষ্টি করেছেন। আচ্ছা, আবার অন্য জায়গায় রয়েছে যে খালাকনা ইনসানা মিন নুতফা, মানুষকে আমি বীর্য থেকে সৃষ্টি করেছি, কোন জায়গাতে আল্লাহ বলছেন বীর্য থেকে সৃষ্টি করেছে, সুরায় মুমিন আল্লাহ বলছেন মা খালাকনা মুযগা, তারপরে মুযগা মানে গোস্তের পিণ্ড, সেখানে রক্তের কথা বলছে, সেখানে গোস্তের পিণ্ড, মুযগা মানে গোস্তের পিণ্ড, গোস্তের টুকরো, বিভিন্ন এক কথায়। আচ্ছা মাটির ক্ষেত্রে আল্লাহ এক জায়গায় তোরাব বলে, তোরাব বলা সাধারণ মাটি মানে ধুলো মাটি, শুকনো মাটিকে, আর কোন জায়গায় আল্লাহ বলেছেন তিন মানে কাদা, কাদা বুঝেন তো না, কাদা বা কিচড়, তো কাদা থেকে আল্লাহ সৃষ্টি করেছেন। আরেক জায়গায় বলছেন হামাইন মাসনুন, পচা কাদা থেকে, এমন কাদা যে কাদা অনেক ধরে পচে পচে দুর্গন্ধ ছুটে, কিছু কাদা আছে না কি বলা খামির, আচ্ছা খামির তৈরি করলাম, হ্যাঁ ঠিক আছে, না এমনিও যে ধরেন পানিতে ডুবে থেকে থেকে থেকে চিরদিন অনেকদিন ধরে বছরকে বছর ধরে যে পানিতে ডুবে থেকে যে কাদা, সেই কাদাতে দুর্গন্ধ ছুটে, তো আল্লাহ বলছেন মিন হামাই মাসনুন, ওইরকম পচা কাদা থেকে আমি সৃষ্টি করেছি মানুষকে, মিন হামাই মাসনুন কোরআনে বলা হয়েছে। তাহলে এই বিভিন্ন ভাষায় আল্লাহ রাব্বুল্লাহ আলামিন মানুষের সৃষ্টির কথা যে উল্লেখ করেছেন, এসবের অর্থ কি, বিভিন্ন স্তর বর্ণনা করা, বিভিন্ন স্তর বর্ণনা করা। আবার আরেক জায়গায় আল্লাহ বলছেন আমি মানুষকে সৃষ্টি করে খালাকনা মিন সালসালিন, সালসাল বলা হয় এমন মাটিকে, যে মাটি কাদা হয়েছিল, কাদা হওয়ার পরে শুকিয়ে গেছিল, শুকিয়ে যাওয়ার পরে শক্ত হয়ে গেছিল, শক্ত যাওয়ার পরে বাজালে ঠান টান করে বাজে, ওই মাটির কথা আল্লাহ বলছে, মিন সালসাল, পাত্র বানার পরে শুকায়, রোদে শুকিয়ে যাওয়ার পরে তারপরে তখন সেগুলোকে পোড়ানো হয়, তো এই যে রোদে শুকিয়ে গেছে, শুকিয়ে যাওয়ার পরে যে অবস্থাটা হয় ঠান ঠান করে বাজে, অথচ কাটা রয়েছে এখনো পোড়ানো হয়নি, একে বলা হয় সালসাল। সালসাল কাল ফাখার, ফাখার বলা হয় এমন মাটি যেটা পুড়িয়ে দেওয়া হয়, কাল ফাখার আল্লাহ বলছেন মানে একবারে পুরানো মাটির মতো বা ইটের মতো। তো আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন স্তরের কথা বলেছেন মানুষের সৃষ্টি, আদম আলাইহিস সালামের সৃষ্টি বিভিন্ন স্তরের কথা বলেছেন, তারপর আদম আলাইহিস সালাম ছাড়া অন্যান্য মানুষরা যে স্বামী স্ত্রী মিলনের পরে যে সৃষ্টি হয় তার বিভিন্ন স্তরের কথা আল্লাহ উল্লেখ করেছেন, আদম আলাইহিস সালাম কে আল্লাহ প্রথম সৃষ্টি করেছেন মাটি থেকে, মাটি নিলেন বিভিন্ন জায়গা থেকে, পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে আল্লাহ মাটি নিলেন, তোরাব এর নাম হচ্ছে তোরাব, কারণ মাটিকে যখন পানি দিয়ে সেনে নেওয়া হলো তখন এর নাম হয়ে গেল তিন, তারপর বেশ কিছুদিন পড়ে থাকলো ওই সানা মাটি পচে থেকে থেকে তার দুর্গন্ধ আসতে লাগলো, তখন এর নাম হয়ে গেল হামাইন মাসনুন, হামাইন মাসনুন কোরআনে বলা হয়েছে, পচা কাদা, তার পচা কাদা দিয়ে যখন আকৃতি দেওয়া হলো আদম আলাইহিস সালামের মাথা থেকে পা পর্যন্ত বডি তৈরি করা হলো, তৈরি করার পরে পড়ে থাকলো সবকিছু তৈরি, হাত পা কান চোখ নাক সব তৈরি হয়েছে, পড়ে আছে দীর্ঘদিন ধরে, এখন আত্মা দেওয়া হয়নি, শুকিয়ে গেছে রোদে পড়ে থেকে শুকিয়ে গেছে, তখন এর নাম কি সালসাল, সালসাল ঠন ঠন করে বাজছে সালসাল। তারপর আল্লাহ রাব্বুল্লাহ আলামিন রূহ দিলেন, তখন আদম আলাইহিস সালাম বসে গেলেন, বসে যেতেই হাদিসে আসছে যে হাঁচি আসলো যখন আসলো তখন তিনি বললেন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ আল্লাহ শিখিয়ে দেবে আলহামদুলিল্লাহ বললেন, ফেরেশতারা বলে আরহামুকাল্লাহ, ফেরেশতারা শুনে বললেন আরহামুকাল্লাহ, তখন আদম আলাইহিস সালামকে আল্লাহ জবাব শিখিয়ে দিলেন যে ফেরেশতাদের জবাব দাও তুমি, এই যে আরহামুকাল্লাহ তোমাকে বললো বলে ইয়াহদিকুমুল্লাহ ওয়া ইসলাহ বালাকুম, আদম আলাইহিস সালামের জামানার সুন্নাত খুব প্রাচীন সুন্নাত, আর অধিকাংশ মুসলমানরা আজকাল পড়ে না, বিশেষ করে আমাদের দেশের মুসলমান, আমি আলহামদুলিল্লাহ পড়লেন বাচ্চা জবাব দিচ্ছে না, এস জবাব দাও তুমি, ব্যক্তি লোকের হাতি আসলো মনে মনে আলহামদুলিল্লাহ, অধিকাংশ মানুষ আলহামদুলিল্লাহ পড়লো মনে মনে পড়ে না, মনে মনে আলহামদুলিল্লাহ পড়েন, আলহামদুলিল্লাহ পড়েন, আলহামদুলিল্লাহ না পড়লে কিন্তু আরামক আল্লাহ পাওয়ার হক নাই, এই জবাব হবে না কিন্তু, হ্যাঁ ঠিক অবশ্যই, যারা জানেন অনেকে জানেন মাসলা জানেন তাকে যে আলহামদুলিল্লাহ বলুন, শেখান আপনার ছেলেদেরকে, শেখান অভ্যাস করেন, ছোট থেকে একটা অভ্যাস হয়ে গেলে অটোমেটিক বেরোবে, ছোট ছেলেদেরকে যদি শিখিয়ে দেন তো আর ওকে স্মরণ করার প্রয়োগ করাবার প্রয়োজন নেই, এমনিতেই বেরিয়ে আসবে আলহামদুলিল্লাহ, এমনিতেই বেরিয়ে আসবে আরহামুকাল্লাহ। আচ্ছা এটি হল আদম আলাইহিস সালামের সৃষ্টির কথা, মানব সৃষ্টি কোন জায়গায় আল্লাহ নুতফার কথা বলেছেন, আলা কথা বলেছেন, মুযগার কথা বলেছেন, তাহলে নুতফা প্রথম, প্রথম হচ্ছে বীর্য। আচ্ছা মিমাইন দাফিক, আবার কোন জায়গায় বলেছেন পানি মানে যে পানি জাম দেওয়া পানি, লাফ দিয়ে যে পানি নির্গত হয়, লাফ দিয়ে যে পানি নির্গত হয় সেই পানির কথা বলছেন মাইন দাফিক, তো বিভিন্ন স্তরের কথা, ওই নুতফা যে বীর্য আছে এক পর্যায়ে লাফ দিয়ে আসলো, তারপরে একটি বিশেষ স্থানে পৌঁছিল, বিশেষ স্থানে পৌঁছার পরে যখন 40 দিন হলো তখন কি হলো, সেটি আর নুতফা থাকলো না, বীর্য থাকলো না, তখন কি হয়ে গেল, জমাট বাঁধা রক্ত হয়ে গেল, ওর নাম হচ্ছে আলাকা, আলাকা হয়ে গেল। আরেক 40 যখন হয়ে গেল তখন কি হয়ে গেল, মজগা হয়ে গেল, মজগা হয়ে গেল। আর 143 যখন হয়ে যায়, মানে চার মাস, 120 দিন, চার মাস, 120 দিন যখন হয়ে গেল, তখন আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাকে পাঠিয়ে দেন, যাও রূহ দিয়ে আসো, আত্মা দাও, তখন তখন আত্মা দিয়ে দেওয়া হয়, চার মাসে গিয়ে আত্মা দিয়ে দেওয়া হয়। চার মাস পরে যদি কেউ অবর্ষণ করে, সে যেন একজন সৃষ্টিজীবকে হত্যা করলো, সৃষ্টিজীবকে, তার আগেও না, কিন্তু একজন জীবন্ত মানুষকে যেমন হত্যা করার পাপ, ওই রকমের মহাপাপ করলো ওই ব্যক্তি, যে ব্যক্তি অবর্ষণ করলো, বাচ্চা নষ্ট করলো চার মাস পরে বা চার মাস হয়ে গিয়ে আত্মা দিয়ে দেওয়া হয়েছে। তারপরে দেখবেন পেটে নড়াচড়া শুরু হয়েছে, নড়াচড়া করে মা বুঝতে পারে, মা বুঝতে পারে যে এখন লাফালাফি করছে, নড়াচড়া করছে। আচ্ছা রুম কি জিনিস? আত্মা। আজ পর্যন্ত পৃথিবীর কোন শক্তি রুহের আবিষ্কার করতে পারলো না যে রুহের রহস্য কি, পারবেও না, সবকিছু করে দিতে পারবে, কিন্তু রুহ কি জিনিস? আল্লাহ বলেছেন কুলি রুহ মিন আমরি রব্বি, রুহ হচ্ছে আল্লাহর আদেশ। কেমন ভাবে আসলো, কেমন ভাবে বেরিয়ে গেল, তখন লোকটি মৃত হয়ে গেল, কিচ্ছু বুঝতে পারছে না মানুষ। কুলি রুহ মিন আমরি রব্বি, রুহ আত্মা হচ্ছে আল্লাহর আদেশ। ওমা উতিতু মিনাল ইলমি ইল্লা কালিলা, তোমাদেরকে অল্প এলম জ্ঞান দেওয়া হয়েছে, সুতরাং অল্প এলম দিয়ে রুহ সম্পর্কে রহস্য উদ্ঘাটন করবে তা সম্ভবপর নয়। তো আল্লাহ বলছেন খালাকাল ইনসান মিন আলাক, তাহলে এখানে একটি স্তরের কথা বলা হয়েছে, মানুষকে আল্লাহ সৃষ্টি করেছেন জমাট বাঁধা রক্ত থেকে বা রক্তপিণ্ড থেকে। ইকরা ওয়া রাব্বুকাল আকরাম, হে নবী পড়ো। আল্লাহ প্রথম সম্বোধন করেছেন নবীকে, তারপরে নবীকে যা সম্বোধন করা হয়েছে আল্লাহর পক্ষ থেকে, সেই সম্বোধন আমাদেরকেও করা হয়েছে ইনডাইরেক্টলি। ইকরা পড়ো, ওয়া রাব্বুকাল আকরাম, তোমার পালনকর্তা হচ্ছেন সম্মানিত, সার্বিক সম্মানের অধিকারী, আকরাম করিম থেকে। আল্লাযী আল্লামা বিল কলাম, যিনি কলম দ্বারা শিক্ষা দিয়েছেন, কলম দ্বারা জ্ঞান দান করেছেন, কলম দ্বারা এলম দান করেছেন। তাহলে কলম ছাড়া এলম শিখা বড়ই কষ্টকর, কলমও ব্যবহার করতে হবে। আল্লাযী আল্লামা বিল কলম, এই জন্য কলমকে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে সর্বপ্রথম সৃষ্টি করেছেন। আউয়ালা মা খালাক আল্লাহুল কলম, সর্বপ্রথম আল্লাহ কলমকে সৃষ্টি করলেন, সহি হাদিস। আর আমাদের দেশে যে বিদাতিরা শোনায় যে নবী নূরের তৈরি, আর প্রথম আল্লাহ নবীর নূর তৈরি করলেন, এইসব কথা হচ্ছে জাল কথা, মিথ্যা কথা। নবীর নূর প্রথম তৈরি করলেন, আর তারপরে আউয়ালা মা খালাক আল্লাহুন নূর, নবীর নূর প্রথম তৈরি হলো, ও কুল্লুল খালায়েক মিন নূর, সমস্ত মখলুক আমার নূর থেকে, ও আনা মিন নূরিল, আমি আল্লাহর নূর থেকে, যে জাল কথা, কত আপত্তিকর কথা। চিন্তা করেন যে যদি তাই হয় যে নবী সাল্লাল্লাহু আলাইহি নূর প্রথম তৈরি করা হলো, সহিহ হাদিস বিরোধী, তারপরে তারপরে সেন্টেন্সটি সমস্ত সৃষ্টি জগৎ কুল্লুল খালাক মিন নূর, আমার নূর থেকে, তার নবীর নূর থেকে সমস্ত সৃষ্টি জগৎ, তাহলে সৃষ্টি জগৎ কিসের সৃষ্টি? নূরের সৃষ্টি। কেন বলছেন যে মানুষ হচ্ছে মাটির, তো জিন কুল্লুল খালাক মধ্যে জিন নাই, জিন আগুনের, ইত্যাদি ইত্যাদি, কেন বলছেন কথা? তাহলে গরু ছাগল কুকুর মারা শুকুর সবকিছুই তো নবীর নূর থেকে তৈরি, কুল্লুল খালাক মিন নূরি, ওই জাল হাদিসেরই একটি অংশ, সমস্ত সৃষ্টি জগৎ আমার নূর, এমনকি গাছও নবীন নূরের, এই বিল্ডিং ও নিজে নবীন নূরের, পৃথিবীর আর সবকিছুই, আকাশ জমে সবকিছুই নবীন নূরের, আর আনামের নূর এলাম আল্লাহর নূরের। তাহলে আল্লাহর নূর নবীর মধ্যে আর নবীর নূর সবার মধ্যে, মানে আল্লাহ সবকিছুতেই, এই জন্য তো বলা হয়েছে আল্লাহ, এই গুমরাহের শেষ পরিণতি দেখেন, আল্লাহ সবকিছুতেই বিরাজমান, সর্বস্থানে বিরাজমান, সবকিছুতেই বিরাজমান আর সর্বস্থানে বিরাজমান, মানে আল্লাহ নূর থেকে নবী আর নবীর নূর থেকে সবকিছু, তো সবকিছুই আল্লাহ, বুঝতে পারছেন, সবকিছু তো এখন আল্লাহ বিরাজমান। কত গুমরাহি কুফরি এলো, কোন হাদিসের কিতাবে নেই, এই জাল হাদিসের মজার কথা আরো শোন, কোন হাদিসের কিতাবে নেই, তাদের আগে মিলাদের কিতাবগুলি তাতে পাবেন, তাছাড়া কোন হাদিসের কিতাবে না, বোখারি মুসলিম আবু দাউদ তিরমিজি নাসাঈ ইবনে মাজা কবিয়া আতমে আল্লাহ নূর ওয়া কিতাবুন মুবিন, আল্লাহ কোরআনের নূর অনেক জিনিসকে বলেছেন, কোরআনে নূর বলেছেন নবীকে, কোরআনে নূর বলেছেন কোরআনকে আল্লাহ, কোরআনে নূর বলা হয়েছে আল্লাহ নূর সামাওয়াতে, আল্লাহ হচ্ছেন আকাশ জমিনের নূর, কথা বলছেন কোরআনে নূর বলা হয়েছে ইমান ইসলামকে আল্লাহ ওয়ালিউল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ জুলুমাতি ইলান নূর, মানুষকে আল্লাহ জুলুমাত থেকে অন্ধকার থেকে নূরের দিকে বের করে নিয়ে যান। এই নূর কোন নূর, কোন আলো? ইসলামের আলো, ইসলাম আর ইমান, তার ইসলাম ইমানকে আল্লাহ নূর বলেছেন, তো কি ইসলাম ইমান নূরের তৈরি, তারপরে কোরআন কি নূরের তৈরি, হ্যাঁ, তাহলে এগুলোকে নূর এই জন্য বলা হয়েছে, এগুলি হচ্ছে আলোর মতো, যেমন আলো দিয়ে রাস্তা পথ খুঁজে পায়, পৃথিবীতে আলো যদি না থাকতো, সূর্য না থাকতো, পৃথিবী অন্ধকার হয়ে যেত, রাস্তা হাতে লাগে থাকতো না, হাতে খুঁজে পেতাম না রাস্তা, ঠিক না? এই রাতের অন্ধকারে এখানে যদি লাইট বাতি না থাকে তা আপনি বেরিয়ে যেতে পারবেন কোন দিকে রাস্তা আছে কিছু জানা যদি না থাকে আপনার, হ্যাঁ রাস্তা হারা একেবারে। তো নবীর দ্বারা আল্লাহ অসংখ্য মানুষকে হিদায়ত করেছেন, তাই নবীকে নূরবেল আখ্যায়িত করা হয়েছে। কোরআন দ্বারা আল্লাহ অসংখ্য মানুষকে হিদায়ত করেছে, তাই কোরআনকে নূরবেল আখ্যায়িত করা হয়েছে। ইমান ইসলামকে নূর, এই জন্য বলা হয়েছে ইমান ইসলাম দিয়ে আল্লাহ জুলমাত অর্থাৎ কুফরকে এবং শিরকে দূরীভূত করেছেন মক্কা থেকে সারা বিশ্ব থেকে, তাই না? আওয়ামান কান মাইতান, আচ্ছা মানুষকে মৃত বলা হয়েছে, মানুষ কি মরা ছিল মক্কার কাফেরও? হ্যাঁ আওয়ামান কান মাইতান, তারা মৃত ছিল, তাহলে না ও তাদেরকে জীবন দান করলাম। আবু জাহাল আবু লাহাব এরা সব মরা ছিল না জীবিত ছিল? আল্লাহ বলছেন তাহলে না ও তাদেরকে জীবিত করলাম, আহিয়ায় নাও শব্দ ওকে জীবন দান করলাম, জীবিত করলাম, হাইজিন থেকে আহিয়ায় নাও আমি তাদেরকে জীবন দান করলাম। কিসের জীবন? ইমান ইসলাম হৃদয়ের জীবন। ও যে আল্লাহ নূরান, শুধু তাই নাই তাদের কিছু নূর দিয়ে দিলাম, কোন নূর দিয়েছিলেন? আবু বকর কে, আবু যারা মুসলমান হলেন ওমার ধরেন তাদেরকে ধরেন, সাহাবায়ে কেরাম তাদেরকে নূর দিলেন, এমসি বেসিন না সেই নূর নিয়ে তারা চলাফেরা করে, কোন নূর নিয়ে চলাফেরা করতো? নবীকে নিয়ে, এখানে নবীর কথা তো বলা হয়, নবীকে নিয়ে তা চলাফেরা করতো না, তারা ইমান নিয়ে, অন্তরে ইমান নিয়ে, ইসলাম নিয়ে, ইসলামের বিধি বিধান নিয়ে, নামাজ রোজা হজ যাকাত নিয়ে চলাফেরা করে, যেখানে যায় নামাজ পড়ে, যেখানে যায় ইমানের সাথে যায়। বজা আল্লাহ নামে নূরান এমসি বেসিন না, বুঝতে পারছেন? তাহলে কোরআনের ভাষায় নূর বলা হচ্ছে। তারপরে হাদিসে যে দোয়া করতে বলা হয়েছে, এই দোয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন এবং উম্মত শিখেছেন, আল্লাহ মাজাল কিতাল বিল নূরান, আমার অন্তরকে আলোকিত করো, আমার অন্তরে নূর দান করো মানে আলোকিত করো, অফি বাসারি নূরান, চোখে নূর দান করো মানে কি? নবী নূর মানে যদি নবী হয় নূর নবী, তাহলে তো নবী দান করো নাকি? চোখে আলো দান করো, যে আলো দিয়ে সত্যকে পেতে পারি, সত্যকে চিনতে পারি, সত্যকে দেখতে পারি। কানে আমার নূর দান করো, ওজনে নৌরান, অফি বাসারি নৌরান, ইত্যাদি ইত্যাদি করে নবী সাল্লাম প্রত্যেকদিন অফি আজমি নূর, আমার হাড়ে নূর দান করো, অফি মক্ষী নৌরান, আমার মগজে নূর দান করো, অফি জসাদি নৌরান, ইত্যাদি ইত্যাদি নবী সাল্লাম দোয়া করেছেন এবং এই দোয়া শিখিয়েছেন। কিন্তু গোমরা লোকেরা, আমার দেশের লোকেরা আরবিও বুঝে না, আর ওদেরকে গোমরা করার জন্য কোন সহজ ব্যাপার? সহজ ব্যাপার, একটা আরবি ছেড়ে দিলে হল, বুঝতে পারছেন? কিন্তু যখন সত্যকে আপনি কিছু জানবেন আর ধরতে পারবেন যে কোনখানে ধোকা দিচ্ছে, কোনখানে সত্য, কোনখানে মিথ্যার সংমিশ্রণ ঘটছে, তখন আর ধোকা দিতে পারবেন না। এই জন্য এলিম শিখতে হবে, আপনি নিজে এলিম শিখেন, যতটুকু সময় আছে আর সময় যতটুকু সাপ দিচ্ছে, আর তারপরে আপনার ছেলে মেয়েদেরকে সঠিক জ্ঞান দেন কোরআন এবং হাদিসের। আগেই বলেছি আমি কিন্তু যে জ্ঞান যাদের কাছেও আছে তাদের অধিকাংশ মানুষের জ্ঞান হচ্ছে ভ্রান্তিকর জ্ঞান, ভুল জ্ঞান দেওয়া হয়েছে, ইসলাম সম্পর্কে ভুল জ্ঞান দেওয়া হয়েছে, আল্লাহ এবং রসুল সম্পর্কে ভুল জ্ঞান দেওয়া হয়েছে। প্রথম খানে যদি ভুল জ্ঞান দেওয়া হয় যে আল্লাহ সর্বস্থানে বিরাজমান, সবকিছুতেই বিরাজমান, তাহলে এরপর আর কি শিখাবেন সেই ছেলেকে? কোন ইসলামকে শিখাবেন যে আল্লাহ সম্পর্কে ধারণা হলো না? তাদের যে আল্লাহ রাব্বুল আলামিন সাত আকাশ সাত জমিনের উপর আরশ কুরসির উপর বিরাজমান এবং আল্লাহ রাব্বুল আলামিনকে কোন জিনিস পরিবেষ্টন করতে পারে না, এই আল্লাহর পরিচয় সম্পর্কে আগে বলেছি যে আজকে যাবো না, ওইদিকে ঢুকতে যাবো না, যদি ও কথাই কথাই চলে আসছে কথা। তো এ সম্পর্কে আলোচনা অনেকবারই হয়েছে, ইনশাআল্লাহ বিশেষভাবে একটা আলোচনা রাখবো আল্লাহ রাব্বুল আলামিন পরিচয় সম্পর্কে, আল্লাহ যদি সেই সালামত রাখে। কি বলছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন কলম আল্লাহ প্রথম সৃষ্টি করেছেন, আর সেই কলমকে আল্লাহ বললেন যে লিখো, কলম জিজ্ঞেস করছে আল্লাহকে কি লিখবো, আল্লাহ বলে উক্তিম মাকাদির আল খালকি ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত যত সৃষ্টি জগত আসবে তাদের তকদির লিখো, সেই কলমকে আল্লাহ প্রথম সৃষ্টি করেছেন। আল্লাহ আল ইনসানা মা আলাম ইয়ালাম, মানুষকে আল্লাহ জ্ঞান দান করেছেন এমন সব জ্ঞান যা মানুষ জানত না, মালাম ইয়ালাম যা মানুষ জানত না সেসব জিনিসের জ্ঞান আল্লাহ দান করেছেন। আল্লামাল ইনসান মালাম ইয়ালাম, জ্ঞান দান করেছেন আর করবেন, মানুষ যা জানত না তার জ্ঞান যেমন দান করেছেন অতীতে, বর্তমানে করেছেন, ভবিষ্যতে আল্লাহ করবেন, কথা ঠিক না? এমন জিনিস আছে যে আমরা জানতাম না, এই জানছি আজকে জানলাম, আবার আগামীতে জানবো, এমন কিছু আছে যে আজকে যতটুকু জানছি পাঁচ বছর পরে আরো অনেক কিছুই জানবো যা জানতাম না। দশ বছর আগে কেউ মোবাইলের কথা জানতেন? আমার মনে হয় জানতেন না। আরো পঞ্চাশ বছর পিছনে চলে যান তো অনেক কিছু জানতেন না, ইন্টারনেটের কথা তো দু চার বছর আগে জানতেন না আপনি। এই কার্ড সিস্টেমে মোবাইল হবে আর পকেটে পকেটে মোবাইল থাকবে আর মসজিদে বাজনা বাজবে, জানতেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি ভবিষ্যৎবাণী আছে যে মসজিদে বাজনা বাজবে যখন কিয়ামত কাছে আসবে, এই কথাটি কেউ বুঝতেই পারত না, মসজিদে বাজে না বাজে, মসজিদে ঢোল বাজাবে বলেন, চিন্তার বিষয়। আজকে থেকে পাঁচ বছর দশ বছর আগে আর চোদ্দশো বছরের ইতিহাস ইসলামে চোদ্দশো বছর মুসলমানরা এই হাদিসটি সম্পর্কে চিন্তা করে শেষ করতে পারেনি যে মসজিদে বাজনা বাজে, বাদ্যযন্ত্র বাজে মসজিদে। সুবহানাল্লাহ, আজকে বাস্তব চোখের সামনে আল্লাহ আলী ইসলামের মালামে আলম এমন জিনিস জানতে পারলাম যে মসজিদে বাজনা কিভাবে বাজে, দেখে মোবাইল নিয়ে ঢুকছে মুসলমান নামাজ পড়ার জন্য, নামাজ তো আসলে উদ্দেশ্য নয়, ঢুকেছে নামাজ পড়ে, ওই রকম অন্তর্নেতা নামাজ পড়তে যায় না হলে মোবাইলটাকে বন্ধ করে দিত অথবা সাইলেন্ট করে দিত, যাচ্ছে মোবাইল সাকাল আর তার সাথে নামাজও পড়ছে, মোবাইল অনেক সময় দেখছে সে কার কল এলো না এলো, আর তার নামাজ তো নষ্ট করলো, অনেক মুসল্লিদের নামাজ নষ্ট করছে। আর কে আমাদের লক্ষণের বাস্তবায়ন হচ্ছে যে মসজিদে বাদ্যযন্ত্র বাজবে, যেন ঢোল নিয়ে আর তাবলা নিয়ে ঢোকার প্রয়োজন নেই মসজিদে, মসজিদে বাজনা বাজছে। সুবহানাল্লাহ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎ বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আল্লাহর পক্ষ থেকে সত্যিকার রসুল, তিনি যে সত্যি আল্লাহ রাব্বুল আলামিনের প্রেরিত রসুল, এ কথা বাস্তবে প্রমাণিত হচ্ছে। আল্লামা আল ইনসান মা আলামি আলম, তো আল্লামা আল ইনসান মা আলামি আলম সম্পর্কে যত চিন্তা করে চলে যান আপনি, যত চিন্তা, আমাদের বাপদাদারা অনেক কিছু জানতেন। আমার দাদা বলতেন যে আমাদের গ্রামে যখন প্রথম সাইকেল আসলো তো লোকেরা বলছে আরে একটি কি গাড়ি এসছে, তো গাড়িটি দুটো চাকার উপরে চলছে, বিশ্বাসই করে না কেউ, হতে পারে দুই চাকার উপরে গাড়ি চলবে, উঠে পড়ে যাবে, পড়ে যাবে শুনতাম তার কাছে। তো দেখতে গেলাম, দেখি আসে যখন লোকে বলছে তো দূর থেকে কেন মিথ্যা বলি মানুষকে, যায় মিথ্যা কথা দেখে আস, গেলাম দেখতে যে দুই চাকার গাড়ি এসছে আর চলছে, আধার খাচ্ছে না পড়ছে না। সুবহানাল্লাহ, আজকে থেকে পঞ্চাশ বছর ষাট বছর আগে অসম্ভব কিছু ছিল, এমন কি জিনিস হলে যে দুই চাকার উপরে চলতে পারবে, কি করে চলতে পারবে, চার চাকা লাগবে কমপক্ষে, দুই চাকা মানে একটা চাকা পিছনে একটা চাকা সামনে, সাত চাকা লাগবে, আর দুই চাকা হলে পাশাপাশি দুইটা চাকা লাগবে, পরবে চলতে পারে। তখন সেটি আশ্চর্যজনক ছিল, এখন আশ্চর্য ইন্টারনেট আশ্চর্যজনক, বসে বসে আপনার দিদিকে দেখতে পাচ্ছেন আপনি, আপনার তীরে ইয়ের সামনে কম্পিউটার সামনে বসে আপনার দিদিকে দেখছেন, আপনার দিদি কেমন করে হাসছে, আপনি কেমন করে হাসি দিচ্ছেন, দেখতে পাচ্ছেন আপনার বাচ্চাদেরকে দেখতে পাচ্ছেন, ছেলে মেয়েকে দেখছেন কি করছে কি বলছে, অসম্ভব কথা। পাঁচ বছর আগে কত মানুষ বিশ্বাস করতেন না, তা হয় মোদী ইউনিভার্সিটি যখন পড়তাম তখন এক প্রফেসর এসে বলছেন যে এই নিয়ে গবেষণা চলছে যে আগামী কিছুদিনের মধ্যে একটি ফ্লাইটকে জেদ্দা থেকে উড়িয়ে দেওয়া হবে জাকার্তার জন্য, ইন্দোনেশিয়ার জন্য, কোনো পাইলট থাকবে না, কোনো পাইলট থাকবে না রিমোটে, কিছুদিন কেমন করে নিতে পারে, কোনো পাইলট নাই, কিচ্ছু নাই, কন্ট্রোল কেমন করে কন্ট্রোল করবে, রিমোট রিমোট, এখন এই যে যুদ্ধে যে সব মানে যুদ্ধের জাহাজগুলো জঙ্গি জাহাজগুলো ব্যবহার হচ্ছে এরকমই রিমোট কন্ট্রোল, যানবাহন সহ প্যাসেঞ্জার সহ জাহাজ উড়বে এক এক জায়গা থেকে অন্য জায়গায়, এক দেশ থেকে অন্য দেশে উড়ে যাবে, কোনো পাইলট না কিচ্ছু নেই, কেমনি থেকে ওখানে নেমে যাবে, এরপরে ঢাকা এয়ারপোর্টে গিয়ে নেমে যাবে, কিছুদিন পরে দেখবেন হয়তো পাইলটের প্রয়োজন নেই। আমি ঘোড়া সৃষ্টি করেছি, ওয়াল বেগালা খচ্চর সৃষ্টি করেছি, ওয়াল হামির আমি গাধা সৃষ্টি করেছি, ওয়াল খাইলা ওয়াল বেগালা ওয়াল হামিরা লেতার কাবুহা, এগুলি সাওয়ারির জন্য, যানবাহনের জন্য, ওয়া জিনা এবং অলংকারের জন্য, অলংকারের জন্য, অলংকারের জন্য রাখি ঘোড়া, রাখেন ঘোড়া পুষে অনেক পয়সা জমিদাররা ঘোড়া পুষত অলংকারের জন্য, দেখবে লোকের আসবে প্রজারা আসবে দেখবে যে এই জমিদারের বাড়িতে এইরকম ঘোড়া আছে, আমরা দেখেছি আমাদের অঞ্চলে পয়সাওয়ালাদের ঘোড়া, ঘোড়া তো চড়তো না জীবনে কিন্তু ঘোড়াকে শুধু খাওয়াই আর শুধু মোটা করে ঘোড়া পুষছে, কোনো জায়গায় প্রতিযোগিতা হলে পাঠালো না হলে আছে আছে ঘোড়া পুষছে, সে জি না অলংকারের জন্য। সেই জমানায় ঘোড়ার কথা, খচ্চরের কথা, গাধার কথা সহজে বুঝেছে, কিন্তু যদি সেই যুগে বলা হতো চোদ্দশো বছর আগে যে প্লেন হবে আর জেদ্দা থেকে উড়বে আর চার ঘন্টার মধ্যে পৌঁছে যাবে বাংলাদেশ, ঠিক কথা, আর আরবরা বিশ্বাস করবে, পৃথিবীর কোনো মানুষই বিশ্বাস করতো না, কিন্তু আল্লাহ এমন কথা বলে দিয়েছেন যে এমন এমন আল্লাহ যানবাহন সৃষ্টি করবেন, এমন এমন জিনিস আল্লাহ সৃষ্টি করবেন, মালা তালামুন, যে সম্পর্কে তোমাদের এখনো জ্ঞান নেই জানো না, এই কথার মধ্যে পৃথিবীতে যা কিছু কেমন কোনো সৃষ্টি হবে সবকিছু সামিল, ওয়া লোকম আল্লাহ তালামুন, আল্লাহ এমন এমন জিনিস সৃষ্টি করবেন জানো না, জানতাম না, এক লোক মালা কালম। এই আয়াতটি পাঁচটি আয়াত সংক্ষেপে এর তাফসীর করলাম, একটি জিনিস আর বলি এই ক্ষেত্রে যেটি গুরুত্বপূর্ণ মনে করছি আমাদের জন্য বা আপনার জন্য, সেটি হচ্ছে যে মানুষের জীবনের বিভিন্ন স্তর আছে, বা মানুষের বিভিন্ন স্থান আছে এবং এক স্থান এক জগৎ আর এক জগৎ থেকে ভিন্ন। প্রথম জগৎ মানুষের হচ্ছে, প্রথম জগৎ মানুষের প্রথম জগৎ কোনটি কি বলবো, মায়ের পেট থেকে শুরু করি, যেহেতু খালাকা ইয়াসানামিন আলাক আজকে পড়েছি, মাতৃগর্ভ, মায়ের গর্ভ একটি দুনিয়া, একটি জগৎ, সেই জগৎ পার করে আমরা এসছি, অতিক্রম করে এসছি, সেখানে থেকেছে নয় মাস দশ মাস আট মাস, বেঁচে থাকতে পারতেন, ফ্রিজে যদি ঢুকিয়ে দেওয়া হইতো আপনাকে, ফ্রিজে যদি ঢুকিয়ে দেওয়া হইতো তাহলে বাঁচতে পারতেন। আচ্ছা যদি ফ্রিজে কাউকে ঢুকিয়ে দেওয়া হয়, ফ্রিজে ভুলে গেছে হয়তো, বা জগৎ থেকে ঢুকিয়ে দিয়েছে ফ্রিজে, বাঁচার জন্য চেষ্টা করবেন না, হাত পা ছেড়ে দেবেন, আর তো বাঁচতে পারবো না ফ্রিজে, তাহলে মরে যাবো, কি করবেন, হাত পা ছেড়ে দেবেন, হ্যাঁ চেষ্টা করবেন, কেমন ভাবে চেষ্টা করবেন, একজনের চেষ্টার কথা, কালকে মাঝে মাঝে এসব আলোচনাতে অনেক ফায়দার জিনিস জানতে পারা যায়, চেষ্টা মানুষকে করতে হবে কথা শিক্ষা দেওয়ার জন্য, যে দেখছি না নিরুপায়, আর কোনো উপায় নেই, ডাকাতে ধরে নিয়েছে, হাত পা বেঁধে দিয়েছে, এখন জবাই করবে, তারপরে নিরাপদ কিছু নেই, যে আল্লাহ যদি হায়াত রাখে তো বাঁচবো, আপন চেষ্টা ঠিক রাখতে হবে, ছেড়ে দিতে হবে না, ফ্রিজের মধ্যে ঢুকে দিয়েছে, এটা গল্প আছে, বাস্তব হইতে পারে গল্পটি আছে, এই দেশেই গল্প, ফ্রিজ আছে লোকে ঢুকে দিয়েছে, ভুলে গেছে, তারপরে ভুলে গেছে, ও ঢুকে থেকে গেছে, লোকজন চলে গেল, জানাবার তো কোনো উপায় নেই, তেমন কি করব, এই ফ্রিজের মধ্যে কিছু করে তো মরে যাবে, সে চিন্তা করলে মরে তো যাবো, তবে একটু চেষ্টা করা যাক, মেহনত করা যাক, কি চেষ্টা করবো, ফ্রিজের মধ্যে যে মাল তোমার ডাকা যায় বড় ফ্রিজ, তো সে চিন্তা করলো যে এতেই একটু তো নড়াচড়া করতে পারছি, তো একটু মেহনত করি, এখান থেকে সামান্য ওইদিকে নিয়ে যায়, ওখান থেকে সামান্য এদিকে যায়, তো একটু মেহনত করলে শরীরটা গরম থাকবে, শরীরে ঘাম বেরোবে, শরীরটা গরম থাকবে, যতটুকু গরম রাখা সম্ভব, এর মধ্যে যদি চার পাঁচ ঘন্টা দশ ঘন্টা জানতে পারে আর বেঁচে থাকতে পারে ততক্ষণ, আর মনে হয়ে গেছে না রে ওকে তো ফ্রিজ ডুবিয়ে রেখে চলে এসছি, তো করতে আসবে আমাদের, তো সে ওর ফ্রিজের মধ্যে মেহনত করা শুরু করেছে, যেন কোল্ড স্টোরি ধরেন, ওর মধ্যে আপনাকে বন্ধ করে চলে এসছে, মনে করেন তো, কিন্তু ওর মধ্যে যে আমরা ভারী ভারী জিনিস রাখা আছে, কার্টুন রাখা আছে, এখান থেকে কার্টুন নিচ্ছেন ওইদিকে পৌঁছাচ্ছেন, ওখান থেকে কার্টুন নিচ্ছেন এখানে পৌঁছাচ্ছেন, এখান থেকে ওই করছেন, এই যে লোডিং আনলোডিং যদি শুরু করে দেন তাহলে কি হবে বলেন, অত তাড়াতাড়ি মরবেন না, মরবেন হয়তো, কিন্তু হয়তো দুই ঘন্টায় মরে যেতে, এক ঘন্টায় মরে যেতে, সেখানে কমপক্ষে পাঁচ ঘন্টা সাত ঘন্টা দশ ঘন্টা বাঁচতে পারবে, ওই করতে করতে একদিন চলে গেছে, পরের দিন এসে তখন চড়া হয়ে তখন খুলতে এসছে, বেঁচে আছে, ওরা তো মুসলিম মরে গেছে, বেঁচে আছে, বেঁচে আছে, বেঁচে দেওয়ার তো কথা নাই, চব্বিশ ঘন্টা ধরে যতই মেহনত করুক কিন্তু বেঁচে আছে, ভাগ্যে আছে তার হায়াত কি কেউ মারতে পারে, সেই দিন সে ফ্রিজ অফ ছিল বা সে কোল্ড স্টোর অফ ছিল, অন, ফ্রিজ অফ অন করা ছিল, কথা বুঝতে পারছেন, বেঁচে গেছে লোকটি, তো কথা হচ্ছে যখন মানুষ নিজেকে নিরুপায় দেখে কোনো উপায় নেই, যে কোনো ক্ষেত্রে, যে কোনো ক্ষেত্রে নিরুপায়, তারপরে মেহনত করতে হবে, এই কথাটির সাথে দাওয়ার কোন সম্পর্ক আছে, ইসলামিক দাওয়াতের কি সম্পর্ক আছে, চেষ্টা করতে হবে, চেষ্টা ছেড়ে দিলে হবে না, আপনার ভাই মনে করেন আপনার কথা শুনল না, এ তোমার কথা মানি না, আমি নামাজ পড়বো না, আমি এই কবর পূজা মাজার পর ছাড়বো না, এটি আমার ধর্ম, বলেন কি করবেন আপনি, রাস্তা বন্ধ, ক্যাসেট দিলেন, কিতাব দিলেন, কত আলেম নিয়ে আসলেন, তর্ক সবাই বসালেন, অনেক কিছু করলেন, মোট কথা মানে যতটুকু সম্ভব আপনার করলেন, মেহনত করলেন সব দিক থেকে, কোনো কিছুতেই কাজ হলো না, তারপরে কি করবেন, ছেড়ে দিবেন, তারপরেও মেহনত করে যেতে হবে এই শিক্ষাটি দেওয়ার জন্য, তারপরেও মেহনত করে যেতে হবে আপনাকে, বিভিন্ন রকম মেহনত করে যেতে হবে, হইতে পারে কাজ দিতে পারে, সাড়ে নয়শো বছর নবী আলাইহিস সালাম যদি মেহনত করেন তা আপনাকে একটু সাড়ে নয়শো বছর তাহলে সময় দেবেন, পঁচিশ পঞ্চাশ বছর মেহনত করতে পারবেন না আপনি, মেহনত করে যান, হয়তো আল্লাহ হেদায়েত করতে পারেন। তো কি বলছিলাম যে মানুষের যে স্তর বা জগৎ, এই এক জগৎ অন্য জগৎ থেকে ভিন্ন, মায়ের পেটে ভিন্ন জীবনযাপন করেছেন বা করেছি আমরা, তারপরে মায়ের পেট থেকে যখন বেরিয়ে আসেন পৃথিবীতে, এই পৃথিবীতে জীবনযাপন করছি, সেই জীবনযাপনের অবস্থা আমরা উপলব্ধি করছি, তারপরে মরে যাওয়ার পরে আরেকটি জগৎ, সেই জগতের নাম হচ্ছে আলামুল বারজাখ, বারজাখ বলা হয়, বারজাখ মানে পরকাল এবং দুনিয়ার মধ্যকার স্থান, বারজাখ মানে আর, পরকাল এবং দুনিয়ার মাঝখানে আর হয়ে রয়েছে, যতদিন পর্যন্ত কেয়ামত হয়নি, মানুষের পরীক্ষা হয়নি, হিসাব নিকাশ হয়নি, জান্নাত জাহান্নাম কোথাও যাবে না, এই বারজাখের জগতে, বারজাখী জীবনে, হ্যাঁ তবে নেক বান্দারা, ভালো মানুষরা, সৎ মানুষরা আল্লাহর নিয়ামত প্রাপ্ত হবে, জান্নাতি নিয়ামত প্রাপ্ত হবে, এবং যারা পাপী গুনাহগার তারা শাস্তি পাবে জাহান্নামের। শাস্তি পাবে। যে শাস্তির কথা কবরের আজাব সম্পর্কে বলা হয়েছে, যে নিয়ামতের কথা কবরের নিয়ামত সম্পর্কে বলা হয়েছে। কিন্তু এই জগৎ যে আছে, এই জগৎটি দুনিয়ার জগতের সাথে কোনো তুলনা আছে? আছে কি? মায়ের পেটের জগতের সাথে কোনো তুলনা আছে? তুলনা নেই, এক অপরের থেকে ভিন্ন। মায়ের পেটের যে ছিল, যে বাচ্চা, সে জীবন্ত আছে। যদি মায়ের পেটটিকে অপারেশন করে দেখা হইতো তো জীবন্ত পাওয়া যেত তাকে, তারপরে দেখা যেত, তার নড়াচড়া হয়তো দেখা যেত, বুঝতে পারছেন? কিন্তু আপন অবস্থা, তার নিজের যে একটি অবস্থা আল্লাহ করেছেন সেই অবস্থাতে সেখানে ছিল। পরলৌকিক জীবন যেটা, মানে বারজখী জীবন যেটা ধরেন, বারজখী জীবন, এই বারজখী জীবনে যদি একজনের কবরকে খুলে দেখেন, তাহলে সেখানে জান্নাতের নিয়ামত পাচ্ছে না আজাব হচ্ছে দেখতে পাবেন? দেখতে পাবেন না, অপচ হচ্ছে। পাপী লোককে আজাব হচ্ছে, নেক মানুষ নিয়ামত প্রাপ্ত হচ্ছে, কিন্তু আপনি দেখতে পাচ্ছেন না। তার আত্মার সাথে তার দেহের সম্পর্ক রয়েছে, কিছু জানতে পারছেন না। তাকে উঠিয়ে বসিয়ে দেওয়া হলো। যদি বলেন যে না, কেমন করে মনকার নাকি রেখে উঠিয়ে বসায় আর প্রশ্ন করে তিনকে, আমি দেখবো আমার বাবাকে দেখবো, কবরটাকে কিছুটা খোলা রেখে বসে গেলেন, আপনি পাবেন দেখতে? অথচ আপনার চোখের সামনে মনকার নাকি রেখে তিনটি প্রশ্ন করলো, মান রাব্য কা, মা দিন হোকা, মান্না বি হোকা করে চলে গেল, প্রশ্ন উত্তর নিয়ে গেল না, গেল না। তারপর হয় আজাব শুরু হয়ে গেল, আর না হলে আল্লাহর নিয়ামত আসতে শুরু হয়ে গেল, আল্লাহর আদেশ হয়ে গেল যা কিছু হওয়ার। সবকিছু হচ্ছে এই বারজখী জীবনে, কিন্তু দেখতে পাচ্ছেন না এই চক্ষু দিয়ে। তারপরে আর একটি জগৎ হচ্ছে, সেটি হচ্ছে একেবারে হিসাব নিকাশের পরে, কেয়ামতের পরে যে জগৎ, জান্নাত অথবা জাহান্নাম। জান্নাত জাহান্নামের জগৎ আমার আলাদা হবে, ভিন্ন হবে। তো এই চারটি হচ্ছে জগৎ মানুষের। আর এই চারটি ছাড়া যখন মানুষ আসেনি পৃথিবীতে, কিছুই আসেনি, নাই ছিল, তখন মানুষের রুহ ছিল আলামুল আরওয়াহ, রুহের জগতে। আল্লাহ রাব্বুল আলামিন তাদের কি আল্লাহ সৃষ্টি যে করবেন এ কথা তকদিরে লিখে রেখেছেন, এ কথা ছিল। কিন্তু কোনো কিছুই ছিল না, যেমন আল্লাহ সূরা দাহরে বলেছে, হাল আতা আলাল ইনসানি হিনুন মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইয়্যান মাযকুরা। মানুষের উপর এমন একটি কাল এসেছে বা ছিল যেই কালে সে কিছুই ছিল না। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন ওজুদ দান করলেন, অস্তিত্ব দান করলেন। সাল্লাল্লাহু আলা নবিয়্যানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। একটি গুরুত্বপূর্ণ দিক থেকে গেছে, সময় থাকলে আলোচনা করি, সেটি হচ্ছে যে এই আয়াতগুলি যে নাজেল হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, কোনখানে নাজেল হলো? হীরা গুহায়। হীরা পাহাড়ের আজকাল নাম জানেন? হ্যাঁ, জবল নূর। জবল নূর কেন? না নূর দিয়ে পাথরগুলো তৈরি, নবী নূরের তৈরি তো পাথর, পাথরগুলি নূর দিয়ে তৈরি হতে পারে না। হ্যাঁ, তো জবল নূর মানে সেখানে আল্লাহর পক্ষ থেকে সেখানে নূর, অর্থাৎ ইমানের নূর এসছে, কোরআনের নূর এসছে সেখানে প্রথম। সেই জন্য পরবর্তীতে সাহাবাই কেরামরা বা তাদের সন্তানরা বা মক্কাবাসীরা সেই পাহাড়ের নামকরণ করেছে জবাল নূর বলে, না হলে প্রাচীন যুগে সেই পাহাড়ের নাম ছিল জবালে হেরা, হেরা পাহাড়। করিম সাল্লাহ সাল্লামের ওপর কেমন করে ওহি আসলো সেই বর্ণনা এসছে। তো হাদিস শুনির, সহি বখারির দ্বিতীয় হাদিস, সহি বখারির প্রথম হাদিস নিয়তের হাদিস, আর তারপরে দ্বিতীয় হাদিস হচ্ছে এই ওয়াহির হাদিস। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাদিসটি বর্ণনা করেছেন, বলছেন আউয়ালা মা বাদিয়া বিহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনাল ওয়াহি আর রুয়াস সালিহা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর প্রথম যে ওয়াহি আরম্ভ হয় সেটি সত্য স্বপ্নের মাধ্যমে, সত্য বা ভালো স্বপ্নের মাধ্যমে। এর আগে আলোচনায় বলেছি যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্বপ্ন হচ্ছে কি? ওয়াহি। ওহির একটি ধরন বা প্রকরণ হচ্ছে স্বপ্ন। স্বপ্নের মাধ্যমে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহর বাণী জানিয়ে দেওয়া হতো, আল্লাহর বিধান জানিয়ে দেওয়া হতো, হালাল হারাম যায় না যায় জানিয়ে দেওয়া হতো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যা কিছু স্বপ্নের মাধ্যমে জানিয়ে দেওয়া হতো তা হচ্ছে ওহি, সত্য। জান্নাত সম্পর্কে, জাহান্নাম সম্পর্কে কোনো দৃশ্য দেখলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেগুলি সত্য, ওহি। কোনো খেয়ালি জিনিস নাই যে দিনে খেয়াল করেছেন তো রাত্রে স্বপ্ন দেখছেন, আর এগুলি শয়তানের পক্ষ থেকেও নয়। তিন রকম স্বপ্ন জানা আছে, তো তিন রকম স্বপ্নের কথা। হ্যাঁ, নেই, এক হচ্ছে আল্লাহর পক্ষ থেকে স্বপ্ন, আর এক হচ্ছে শয়তানের পক্ষ থেকে স্বপ্ন, যেগুলি অবাস্তব বা মা বান্দাকে কষ্ট দেওয়ার জন্য, মানুষকে কষ্ট দেওয়ার জন্য, দুশ্চিন্তার জন্য। আপনার মা মারা গেছে, বাবা মারা গেছে, উমুক হয়ে গেছে, আপনি অ্যাক্সিডেন্টে একেবারে আহত হয়ে গেছেন, কত বিক্ষত হয়ে গেছেন, এই ধরনের স্বপ্ন অথচ কিচ্ছু না। তো এইরকম স্বপ্ন দিয়ে মমিন বান্দাকে কষ্ট দেওয়ানো হয়। আর কিছু স্বপ্ন আছে খেয়ালি স্বপ্ন। তিন নম্বর হচ্ছে খেয়ালি স্বপ্ন। খেয়ালি স্বপ্ন কোনগুলি? দিনে যেগুলি খেয়াল করেছেন ওইগুলি রাত্রে স্বপ্নে ভেসে ওঠা। দিনে কোনো মহিলার কথা চিন্তা করেছেন, রাত্রে ওই দেখছেন যা চিন্তা করেছেন দিনে, দিনে কোনো ভালো চিন্তা করেছেন রাত্রে ভালোটাই দেখছেন, দিনে খুব বিবিকে স্মরণ করেছেন রাত্রে বিবিকে দেখছেন, দিনে মাকে খুব মা বলে যে চিন্তা অসুস্থ মানুষ কি করে চিকিৎসা করবো দূরে থেকে অনেক চিন্তা করছিলেন, দিনে রাত্রে ওই মাকেই দেখছেন। এগুলি হচ্ছে খেয়ালি আবগাস আহলাম, আবগাস আহলাম সূরা ইউসুফে এই রকমের স্বপ্নগুলি খেয়ালি স্বপ্নগুলিকে বলা হয়েছে আবগাস আহলাম, মানুষ যা ধারণা করে তাই রাত্রে ভেসে ওঠে তার ঘুমের অবস্থায়। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম ওহী শুরু হয় কিসের মাধ্যমে? স্বপ্নের মাধ্যমে। ছয় মাস ধরে তিনি স্বপ্ন দেখেছেন, এই স্বপ্ন আরম্ভ হয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রবিউল আউয়াল মাস, রবিউল আউয়াল মাস মানে এটা হচ্ছে রবিউল থানি, আজকে রবিউল থানির মানে 9 তারিখ, তাই না? 9 তারিখ রবিউল আউয়াল মাস, রবিউল আউয়াল থেকে রমজান পর্যন্ত কত মাস হবে? 6 মাস হবে, রমজান পর্যন্ত 6 মাস হয়ে যায়। এই দীর্ঘ 6 মাস নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্ন দেখতেন খুব বেশি বেশি, আর যা দেখতেন রাত্রে সকাল হওয়ার মতো, যেমন সকাল হয় কোনো সন্দেহ নেই যে রাতের পরে সকাল হবেই হবে, ভোর 3টা হলে আজান হবেই মনে করেন কথা, সকাল 1টার সময় সকাল হবে এতে কোনো সন্দেহ আছে? সন্দেহ নেই। ঠিক তেমনই ওই রকমই যেমন ভাবে রাত্রে স্বপ্ন দেখতেন তার বিবরণ দিনে দেখতে পেতেন, একদিন পরে হোক দুদিন পরে হোক বা সেই দিনই হোক তার বাস্তব বিবরণ দেখতে পেতেন যে যা স্বপ্ন দেখলেন তাই ঘটলো। তো ছয় মাস ধরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইরকম হীরা পাহাড়ের গুহায় ইবাদতও করতেন, ইবাদতবন্দী করতেন, ওহী আসেনি, আর তার কাছে এইরকম স্বপ্ন বেশি বেশি আসত, স্বপ্ন দেখতেন, নির্জনতা পছন্দ করতে লাগলেন যে নির্জনতায় থাকি ভালো লাগছেন, এদের শির্ক এবং আচার আচরণ করেছেন ঘৃণা করতেন এসবগুলি কাউকে, তাই একা গিয়ে আল্লাহর ইবাদত করা শুরু করলেন, কিন্তু জানতেন না যে কেমন করে আল্লাহর ইবাদত করতে হয়। কোরাইশের এই শির্ক অপছন্দনীয় এবং আল্লাহর পক্ষ থেকে সঠিক জ্ঞান আসেনি যে কেমন করেই বা আল্লাহর ইবাদত করে, কোন ইবাদতকে আল্লাহ পছন্দ করেন, যে প্রথমে বলেছি যে আল্লাহ পছন্দ মতো ইবাদত করতে হবে, ইবাদত করতে হবে আল্লাহর পছন্দ মতো, জানা ছিল না, জীবনে শিরকের কাছে যাননি। নবী সাল্লাল্লাহু আলাইহি এক বৈশিষ্ট্য যে তিনি জীবনেও শিরকের মেলা ঠেলায় কোথাও যাননি, কোন দেবী দেবতার সামনে যাননি, আল্লাহ বাঁচিয়ে রেখেছেন, নবী করবেন তাকে রসুল বানাবেন আল্লাহ বাঁচিয়ে রেখেছেন, ঘৃণা দিয়ে দিয়েছেন। অনেক মানুষ আছে মুশরিক কাফের জীবনে জেনা করেনি আল্লাহ বাঁচিয়ে রেখেছেন, তার সাথে সৎ তাকে সৎ জীবন যাপনের আল্লাহ তৌফিক দিয়েছেন, মুশরিক অথচ অবাধ মেলামেশা সেই পরিবেশে, তারপর ব্যবচার করেনি কোনোদিন, বেঁচে রয়েছে থাকতে পারে। হযরত ওসমান রাজি আল্লাহ তাআলা এই ক্ষেত্রে প্রথম নম্বরে উল্লেখযোগ্য, হযরত ওসমান রাজি আল্লাহ তাআলা আনহু তিনি কসম করে বলছে ওয়াল্লাহি মা জানাইতু ফি জাহিলিয়াতিন ওয়ালা ইসলাম, আল্লাহর কসম করে বলছি না আমি জাহিলি যুগে জানা করেছি ব্যবচার করেছি না ইসলাম আসার পরে। তাকে যখন হত্যা করার জন্য এই দেশদ্রোহীরা ঘেরাও করেছিল এই দেশের থেকে এসে বাগিরা, তখন তিনি এই কথাটি বলেছিলেন যে একজনকে হত্যা করার জন্য ইসলাম বলেছিলেন তিনটি কারণ, তিনটির একটি কারণ হতে পারে, না আমি মোরতাদ হয়েছি ইসলাম বিমুখ হয়েছি ইসলাম ছেড়েছি, না আমি জেনা করেছি বিবাহিত হওয়ার পরে, না তার আগে, না জাহিলিয়াতের যুগে, না ইসলাম কোনো কালে আমি জেনা করিনি, জাহিলিয়াতের যুগে জেনা করলে তো তার জন্য হক কায়েম করা যাবে, তারপরে তিনি বলছেন আল্লাহ মা জানাই তো কি জাহিলিয়াতের ওয়ালা ইসলাম, না জাহিলি যুগে আমি জেনা করেছি না ইসলামের যুগে, অথচ মুশরিক ছিলেন আর জাহিলি যুগে জানেন যে অবাধ মেলা এমন কোনো ব্যাপার ছিল না, জেনার জন্য পতাকা গলা থাকতো, যেমন আবেদ শাখানার লাইসেন্স আমাদের দেশে রয়েছে অনেক দেশেই রয়েছে, তো এই রকমই মক্কাতে পতাকা লাগানো থাকতো যা দিয়ে বোঝা যেত দূর থেকে যে হ্যাঁ ওখানে জেনার আড্ডা রয়েছে, বেশাখানা রয়েছে, কোনো দূষণীয় ব্যাপার ছিল না, যেমন পশ্চিমা পরিবেশে যদি সম্মতির সাথে ব্যবচার হয় ওর কিছু না, হ্যাঁ অসম্মতিতে হলে ধর্ষণ ওর নাম ওই আপত্তিকর, বাকি সময় থাকলে কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই, এসব পায়খানার মতো ব্যবহার সবার তাদের সমাজে, তো এইরকম পরিবেশে থেকেও জেনা থেকে বেঁচে থাকা একটি বিরল ব্যাপার, আল্লাহ মা জানে তো কি জাহিলি তিনি বলেছিলেন নবী আল্লাহ তাআলা বলছেন। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইভাবে পাপ মুক্ত জীবন যাপন করেছেন, ফাকান আল্লাহ ইয়ারা রুয়ান ইল্লা জাত মিসলা খালাকিস সুবহ, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে তিনি যে কোনো স্বপ্ন দেখতেন যখন সকাল হয় ওই ভোর হওয়ার মতো একেবারে সুন্দর ভাবে সেই স্বপ্নের বিবরণ চলে আসতো, মানে সেই বাস্তবে পরিণত হইত। সুন্না হব্বে বা ইলিউল খালা, তারপরে তিনি নির্জনতা পছন্দ করতে লাগলেন, নির্জনতা পছন্দ করতে লাগলেন, মানুষের প্রকৃতিতে আল্লাহ এটি দান করে দেয়, আপনার প্রকৃতি বিভিন্ন স্তরে বয়সে পৌঁছে চেঞ্জ হয়েছে, কোনো এক যুগে হয়তো কোনো এক ধরনের খেলা পছন্দ করতেন তারপরে সেই খেলার উপরে ঘৃণা হয়ে গেল, একদিন ছিল যে সিগারেট পছন্দ করতেন তারপরে এমন ঘৃণা হলো যে সিগারেট সিগারেটের ধোঁয়ার গন্ধটি বরদাস্ত করতে পারেন না, হতে পারে কিনা, তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্জনতা পছন্দ করতে লাগলেন, মানুষের সাথে ওঠা বসা না করে একা একা থাকা পছন্দ করতে লাগলেন। ওয়াকানা ইয়াখলু বিগার হেরা, হেরা পাহাড়ের গুহায়, গার গুহাকে বলা হয়, তিনি নির্জন অবস্থায় এবাদত বন্দেগি শুরু করলেন। ফায়া তাহান্না তুফি, সেখানে এবাদত বন্দেগি শুরু করলেন, নিজে যেভাবে আল্লাহর জিকির আজকার মনে করতেন যে এইভাবে আল্লাহকে ডাকা উচিত, এইভাবে ডাকতে শুরু করলেন, শিরিক না করে এক আল্লাহকে ডাকো। ওয়াত্তা আব্দুল্লাহি আলি জাওয়াতিল আদাদ ক্বাবলা ইয়ানজা ইলা আহলিহি, কয়েকদিনের খাবার দাবার নিয়ে চলে আসতেন মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলার কাছ থেকে। আর উঁচু পাহাড়, যে হীরা পাহাড়ের গুহা দেখেছেন কি, তো সেখানে চলে নিতেন যে সে বেশি লোকজন আসবে না, এখানে ডিস্টার্ব করবে না, আর এখানে নির্জনতা আমি একা একা থাকবো কয়েকদিন ধরে, যতদিন খাবার থাকতো সাথে এবার অন্যই করতেন থাকতেন, আর তারপরে আবার চলে যেতেন। সোম্মাইয়ার যে ইলা খাদিজা, অতপর যখন খাবার শেষ হয়ে গেল তখন ফিরে যেতেন খাদিজার কাছে। ফায়াতা জাওয়াদ মিসলিহা, তারপর আবার কয়েকদিনের জন্য সাথে রুটি যা কিছু হলো খেজুর হলো বেনে নিলেন, নিয়ে চলে আসলেন। হাত্তা যা আহুল হক, হঠাৎ করে আল্লাহর পক্ষ থেকে হক চলে আসলো, মানে সত্য কোরআন নাজিল হয়ে গেল। হাত্তা যা আহুল হক, ওয়া ফি গারে হেরা, হেরা পাহাড়ের গুহায় তিনি কোরআন নাজিল হয়েছে, জিবরাইল আলাইহিস সালাম উপস্থিত হচ্ছেন। ফাজা আহুল মালাক, ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম এসে গেলেন। আমি তো পড়তে জানি না, মানা বেকারি মানে এই নয় যে আমি পড়বো না, এর শাব্দিক অর্থ এটা হতে পারে, কাকু বলছেন পড়ো, মানা বেকারি মানে আমি পড়বো না, একই অর্থ বহন করেন, কিন্তু ভঙ্গিমায় তফাৎ রয়েছে। তিনি এই উদ্দেশ্য বলেননি, তিনি বলছেন মানা বেকারি, আমি তো পড়াশোনা জানি না, পড়বো কি করে, আমি মনে হচ্ছে যে কিছু লিখে নিয়ে আসা হয়েছিল, এই আয়াতগুলি লিখাও ছিল কোনো কিছুতে, যার ফলে নবী গেছেন বলছেন মানা বেকারি আমি পড়তে জানি না। যদি তাকে কথা বলা হতো যে আমি বলছি তুমি পড়ো, তাহলে তিনি বলতেন যে আমি পড়ছি, ঠিক আছে বলুন, লিখতে নেন, এটা ছোট্ট ছেলেকে যেতে পারেন, আমি বলছি পড়ো, উচ্চারণ করো, আমি উচ্চারণ করছি তুমি উচ্চারণ করার পেছনে ফলো করো, তাহলে সেও পড়বে। নবী গেছিলেন হয়তো হাতে লিখা দেখেছেন, আজ আমি তো পড়তে জানি না, আমাকে বলছি করা কেমন পড়বো আমি, তাহলে তুমি মানা বেকারি আমি তো পড়াশোনা জানি না, নিরক্ষর ছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন তাকে আন্নাবিয়ের উম্মি বলে আখ্যায়িত করেছেন, আল্লাহর রহস্য ছিল, নবীকে যে আল্লাহ উম্মি রেখেছিলেন, আক্ষরিক জ্ঞান দান করেননি, এতে ছিল বড় রহস্য, যাতে করে লোকেরা না বলতে পারে যে মোহাম্মদের রচিত কোরআন, যে লোক লিখতে জানে না পড়তে জানে না কি করে রচনা করবে, আর রচনা করার জন্য তো কিছু এলেম লাগবে, শিক্ষা লাগবে, কিছু শিক্ষা নেই, এই দিক থেকে যাতে সুযোগ না পায়। তারপরে কোন যদি লেখাপড়া তিনি করতেন, তাহলে নিশ্চয় কোন ওস্তাদের কাছে লেখাপড়া করতেন, আর ওস্তাদের কাছে লেখাপড়া করার পরে যখন দিন ইসলামের দাওয়াত আরম্ভ করতে, সে ওস্তাদ বলছে হ্যাঁ মোহাম্মদ আমার কাছে শিখলে, আর তুমি আমাকে নবী নামে, তুমি নবী হয়ে গেলে আমার অবদান, আর তুমি আজকে নবী হয়ে বসলে, এ কথা বলার আর কারো সুযোগ নেই, আছে কোনো সুযোগ নবী সাল্লামের ওপর এই ইহসানের কথা কেউ বলতে পারবে যে হ্যাঁ মোহাম্মদ তোমাকে তো শিখালাম, আর তুমি আমার কাছ থেকে শিখে তুমি যখন রসুল হয়ে গেলে, আমাকে রসুলটা মানতে তোমার ওস্তাদ, এ কথা বলারও কেউ নেই, স্বয়ং আল্লাহ জিবরাইল আলাইহিস সালামকে দিয়ে শিক্ষা দান করছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। কারো অবদান নবী করিম সাল্লামের উপর আল্লাহ রাখেননি, আল্লাহর অবদান ছাড়া। তো ফেরেশতা আসলেন বলছেন ইকরা, নবী সাল্লাল্লাহু আলাইহি মা আনা বিকারিনি, পড়াশোনা জানি না, ফা আখাযানি ফাগাত্তানি, নবী বলছেন আমাকে ধরলেন ফেরেশতা, ধরার পরে চেপে ধরলেন, গাত্তানি চেপে ধরলেন একবার শক্ত করে, হাত্তা বালাগা মিন্নিল জাহাদ, এমনকি আমি অত্যন্ত কষ্ট পেলাম, এমন ভাবে চেপে ধরলেন জড়িয়ে যে কষ্ট পেলাম, তোমা আর সালামি, অতপর ছেড়ে দিলেন, ফাকালা ইকরা, তারপর আবার বলছেন পড়তে, বলতো মা না বেকারি আমি তো পড়তে পারি না, ফাকাজানি ফাগাত্তানি সানিয়া, দ্বিতীয়বার আবার চেপে ধরলেন, হাত্তা বালাগা মিন্নিল জাহাদ, তাতেও কষ্ট অনুভব করলাম, তোমা আর সালামি, তারপর ছেড়ে দিলেন, ফাকালা ইকরা, আবার বলছেন পড়ো, সকল তো মা না বেকারি, তিনবার করে তিনি বললেন আমি তো পড়তে জানি না, ফাকাজারি ফাগাত্তানি সালেসা, তৃতীয়বার আমাকে চেপে ধরলেন, মার সালামি, ছেড়ে দেওয়ার পরে এখন জিবরাইল আলাইহিস সালাম বলছেন প্রস্তুত করছেন, জানো এতে প্রস্তুতি হইল, প্রস্তুত মানসিক দিক থেকে দেখেন, একটি লোককে যদি বলে শোনো তাহলে হয়তো অর্থ মনোযোগ দিয়ে শুনবে না, কিন্তু তাকে হাত খান ধরে শোনো, মনোযোগ বেশি হবে না, হবে না, অবশ্যই বেশি মনোযোগী হবে সে। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তিনবার করে চেপে ধরার পরে ছেড়ে দিয়ে বলছেন ইকরা বিসমি রাব্বিকা আল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম, পড়িয়ে দিলেন। ফারাজা বিহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কয়েকটি আয়াত শুনে ফেরেশতার কাছ থেকে ফিরলেন ওখান থেকে, আর থাকতে পারলেন না, ভয়ে ভীত হয়ে পড়েছেন যে কি হইল আমার সাথে, কি আসলো আমার কাছে, এমনটা কেন হলো, নিশ্চিন্তায় তিনি আমাকে চাদর দাও, চাদর দাও, কম্বল দিয়ে ঢেকে দাও বা চাদর দিয়ে ঢেকে দাও, বড় ঠান্ডা লেগেছে, জ্বর চলে এসছে, অত্যন্ত ভয়ে ভীতে যখন মানুষ হয়ে যায় তখন জ্বর চলে আসছে, শুনছেন, জ্বর চলে এসছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চাদর দিয়ে জড়িয়ে দিলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, খাদিজা রাদিয়াল্লাহু আনহা সম্পর্কে জানালেন যে আমার সাথে এই আজকে ঘটেছে হীরা পাহাড়ের গুহায়। তারপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, খাদিজা লাকাদ খাশিতু আলা নাফসি, আমাকে খুব ভয় হচ্ছে, ভয় লাগছে আমাকে, যেমন কেউ ভয় খেয়ে গেলে যা হয় খুব ভয় লাগছে। ফাকালাত খাদিজা, খাদিজা বলছেন ভয় কেন, সে ভয় করছেন, কাল্লা ওয়াল্লাহি লা ইউখযিক আল্লাহ আবাদা, খাদিজার ঈমানে দেখেন এখন ইসলাম গ্রহণ করেননি, তিনি ইসলাম সম্পর্কে জানতে পারেননি, কিন্তু আস্থা আছে যে আমার স্বামী কোনো খারাপ মানুষ নন, সুতরাং তাকে আল্লাহ লাঞ্ছিত করবেন, ধ্বংস করে দিবেন, এই বিপদে সম্মুখীন হবে না, এটা হতে পারে না, কাল্লা কুসিল কালেও হতে পারে না, যে আপনি ভয় পাচ্ছেন, আপনি মরে যাবেন, আপনি ধ্বংস হয়ে যাবেন, আপনাকে জেনে ধরেছে বা কিছু হয়েছে, না না কিছু না, কিচ্ছু হবে না আপনার, মা ইউখযিক আল্লাহ, আল্লাহ আপনাকে কখনো লাঞ্ছিত করবেন না, কারণ কারণ দেখেন স্বামী সম্পর্কে কেমন সাহায্য, কি নবী করিম সাল্লামের চরিত্র কেমন ছিল, চরিত্র দিকগুলি, অথচ জাহেলিয়াতের যুগে, এখন ইসলাম আসেনি, ইসলামের আলো আল্লাহর পক্ষ থেকে নূর আসেনি, নবী করিম সাল্লাম সম্পর্কে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার মন্তব্য শুনেন, ইন্নাকা লাতাসিলুর রাহিম, আপনাকে কেন আল্লাহ ধ্বংস করবেন, কেন বিপদের সম্মুখীন করবেন, আপনি আত্মীয়দের সাথে সুসম্পর্ক বজায় রাখেন, আপনি আত্মীয়দের খেদমত করেন, সিলাতুল আরহাম, তাহলে যে ব্যক্তি কি বুঝা গেলাম, যে ব্যক্তি আত্মীয়দের সাথে সুসম্পর্ক রাখে সে বালা মুসিবত মুক্ত থাকবে, বুঝতে পারলেন না, বললেন বালা মুসিবত মুক্ত থাকবে, মানুষের বোঝা নিজের কাঁধে চাপিয়ে নেন, কারো উপর বোঝা হয়ে গেছে ঋণের বোঝা, ধরে নিয়েছে রাস্তায়, এই টাকা দাও না হলে তোমাকে এক্ষুনি যা ইচ্ছা তাই করবো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত ছিলেন, হয়েছে কি, ও চাই যে টাকা পাবের কাছে টাকা দিচ্ছে না অনেকদিন থেকে, সেই জন্য এই যে আজ ছাড়বো না, আজ কি টাকা দেবে না একে মারবো, শেষ করে দেবো, নবী করিম বলছে ঠিক আছে এই ঋণ পরিশোধ আমি করছি, লোকটিকে ছেড়ে দাও, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কাজ করতেন, তাহমিলুল কাল, মানুষের বোঝা নিজের কাঁধে উঠিয়ে দিত, ওয়া তাকসিমুল মাদুম, এবং যারা সর্বহারা তাদের সেবা করতেন, বিধবা তার খাবার দাবার ব্যবস্থা দেওয়ার কেউ নেই, তার কেনাকাটা করার কেউ লোক নেই, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই খেদমত করতেন, এই খেদমত করতেন, ইয়াতিম দেখাশোনা করার কেউ লোক নেই, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখাশোনা করতেন, আবু তালেবের অনেকগুলি ছেলে মেয়ে ছিল তাদের দেখাশোনা করতে পারতেন, আবু তালেব অত্যন্ত দরিদ্র ছিলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বড় হলেন তখন হযরত আলীকে নিয়ে নিয়েছিলেন যে আমি লালন পালন করব, আমি লালন পালন করব, হযরত আলী ছোট্ট কাল থেকে লালিত পালিত হয়েছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, এইভাবে যে কোনো অসহায় যারা সর্বহারা তাদের তিনি দেখাশোনা করেন, খেদমত করতেন। আমাদের উপমহাদেশে একজন আলেম ছিলেন, তার জীবনীতে লিখেছে, দিল্লিতে থাকতেন তিনি, মিয়া নাজির হোসেন দেহলভি, খুব বড় মহাদেশ ছিলেন, 1,20,000 তার ছাত্র ছিলেন, যারা বোখারি পড়ে পাস করে গেছেন তার কাছ থেকে, 1,20,000 ছাত্র বোখারি পড়ে পাস করে গেছেন, দীর্ঘ 50 বছর ধরে তিনি বোখারির দরস দিয়েছেন, মিয়া নাজির হোসেন দেহলভি, এবং এই মিয়া নাজির হোসেন দেহলভির মাধ্যমেই সালাফি দাওয়াত ভারত উপমহাদেশ পাকিস্তান বাংলাদেশ ভারতে অখণ্ড ভারতে এবং আহলে হাদিস যারা আমাদের দেশে কোরআন এবং হাদিসের ধারক বাহক যারা এদের যে প্রচার প্রসার ঘটেছে এবং বিভিন্ন এলাকায় যে অলামাই কেরামরা পৌঁছেছেন এই সালাফি অলামাই কেরামরা উপমহাদেশে তার মাধ্যমে, তার একজন ছাত্র ছিলেন সিলেটের, সিলেটে একজন ছাত্র ছিলেন, যেই এলাকার ছাত্র ছিলেন সিলেটের মিয়া নাজির হোসেন দেহলভির, এখনো সিলেটে গোটা সিলেটে কোথাও আপনি কোরআন এবং হাদিসের অনুসারী নির্ভেজাল অনুসারীদের পাবেন না, ওই গ্রাম ওই অঞ্চল ওই থানাটি, থানা সেই থানাটির নাম কি অনেকে বলতে পারবেন হয়তো, আছে কি কানাইঘাট, জি, এইভাবে বিভিন্ন এলাকা বিভিন্ন ডিস্ট্রিক্টে, চিটাগাং থেকে এসেছিলেন একজন ছাত্র তাঁর আব্দুল হাদি, চিটাগাং থেকে শিখ এবং বিদাতের কবর মাজার আড্ডা যে দেশ যে এলাকা, আসার পরে পড়াশোনা করলেন এখানে মিয়া নাজির হোসেন দেহলভির কাছে, ফিরে গেলেন দেশে, যাওয়ার পর আত্মীয় স্বজনদেরকে বললেন যে মাজার পূজা করা যাবে না, শিরক করা যাবে না, এসব শিরক, তারপরে পীরের মরিদ হওয়া যাবে না। তখন তারা বলে তোমাকে পড়তে পাঠালাম এগুলি, এসব পড়ে আসলে তুমি, তোমাকে এতদূর সুদূর দিল্লি চিটাগাং থেকে দিল্লি পড়তে পাঠালাম এগুলো করার জন্য, যাও তুমি যদি এসব কথা বলো তাহলে তুমি দেশ ছাড়া হয়ে যাচ্ছে, চিটাগাঙে টাকা চলবে না তোমার। নিজের আত্মীয় বংশরা তাকে দেশ ছাড়া করে তাড়িয়ে দিলে ইব্রাহিম আলী ইসলামের মতো করে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি মতো করে। দেখেন ইব্রাহিম আলী ইসলামের সুন্নত দেশ ছাড়া বিতাড়িত হওয়া, আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সুন্নত। ইনি করলেন কি, বিতাড়িত হয়ে গেলেন চিটাগাং থেকে, আসলেন এই দক্ষিণবঙ্গে আপনার খুলনা বাগেরহাটের দিকে, কিছুদিন ওইদিকে থাকলেন, ওইদিকে থাকার পরে শেষ জীবনে এসে আপনার এই রংপুর দিনাজপুরের দিকে অবস্থান করলেন। তার ছেলের ছেলেরা হচ্ছে ছেলের এই যে আবদুল্লাহ আল কাফি, আবদুল্লাহ আল বাকি, আর তার এই আবদুল্লাহ আল বাকির ছেলে হচ্ছেন ডক্টর আব্দুল বারী জি, এই মিয়া নাজির হোসেন দেহলভির ছাত্র। এই মিয়া নাজির হোসেন দেহলভি, আল্লাহ এত বরকত এই দিনের খেদমতে কেন দিলেন? এমনিতে হয় না, দিনের খেদমত করতে গিয়ে মানুষের খেদমতে বরকত যে আল্লাহ দেন, এমনি মানুষের অন্তর না থাকলে, এখলাস না থাকলে, নিষ্ঠা না থাকলে, লিল্লাহিয়াত আল্লাহ সন্তুষ্টির উদ্দেশ্য না থাকলে দেন না। মিয়া নাজির হোসেন দেহলভি যেন লক্ষ লক্ষ ছাত্র, তিনি এই সাধারণ খেদমত করবেন আপনি আজকাল কল্পনা হয়তো করতে পারবেন না। তিনি করতেন কি, তার জীবনে দেখা হয়েছে সত্য ঘটনা, তিনি সকালবেলা তার একটা রুটিন ছিল, বেরিয়ে যেতেন মহল্লাতে, দিল্লি শহরে প্রথম, এবং সেই জামানাটি ইংরেজদের যুগ, এমন তো অমুসলিমদের খেদমত করতেন, মুসলিম অমুসলিম মহল্লায় বেরিয়ে গেছেন, এবং খোঁজ রাখতেন, তার তার কাছে লিস্ট ছিল যে বিধবা যার স্বামী নেই, যার বাজার করার মতো কেউ লোক নেই, বাড়িতে হয়তো শুধু মেয়ে আছে স্বামী নেই, বিধবা ছেলে নেই মেয়ে আছে, তারা তো মার্কেট করতে বাজার করতে পারবে না, তাদের ডাল কিনে দিতে হবে, চাল কিনে দিতে হবে, তাদের শাকসবজি কিনে দিতে হবে, তাদের গোশ মাছ কিনে দিতে হবে। তো তিনি করতেন কি, চলে যেতেন গেটে গিয়ে নক করতেন, গেটে গেতে বিধবাদের যাদের দেখাশোনার করার কেউ ছিল না, গেটে গেটে যেতেন নক করতেন, আর নক করার পর বলতেন যে কিছু বাজার করে দিতে হবে, হ্যাঁ বাজার করে দিতে হবে, ভিতর থেকে টাকা ওই ব্যাগে, একটা কাপড়ের ব্যাগ, সেই জমানে ব্যবহার হতো কাপড়ের ব্যাগে টাকাটা দিয়ে তাকে দিয়ে দেওয়া, তিনি সবার বাজার করে নিয়ে আসতেন, নিজের বাজার শুধু নেই, সবার বাজার করে নিয়ে আসতেন, এতগুলি বাজার, বাজার করে নিয়ে আসার পর একটা একটা করে গেটে ওই ব্যাগ দিতেন, আবার নক করতেন, দরজায় নক করলেন, ব্যাগটা দিয়ে দিলেন, ব্যাগটা ভিতর দিক থেকে পর্দা নাসিন মহিলারা টেনে নিল। এইভাবে তিনি খিদমত করেছেন ইয়েতিমদের, বিধবা মিয়া নাজির হোসেন দেহলভি, যার কোরআন এবং হাদিসের খেদমতের বরকত চিটাগাং থেকে শুরু করে একেবারে পেশাওয়ার আফগানিস্তান পর্যন্ত পৌঁছেছে জি। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা কি বলছেন, যে তিনি তাকসিবুল মাদুম, সর্বহারাদের খেদমত করেন, তিনি সর্বহারাদের জন্য আয় উপার্জন করেন, আয় উপার্জন করে তাদেরকে দিয়ে দেন, ওয়া তাকরিব যাইফ, মেহমান অতিথিদের খেদমত করেন তিনি, অতিথি মেহমান আসলে তাদের খেদমত করেন। আমরা অতিথি মেহমান কাকে মনে করি, যদি বন্ধু হয়, আত্মীয় হয়, নিজের বংশের লোক হয়, অথবা শ্বশুর বংশের লোক হয়, মেহমান কুটুম্ব। আর যদি একজন মুসাফির আসে যাকে কেউ চেনে না, মসজিদে এসছে খেতে দিতে হবে না, সে মেহমান না, মেহমান যে কোনো মানুষ, অতিথি অপরিচিত মানুষ এসছে মেহমান আপনার, বরং পরিচিত মানুষ হলে তো অনেকে ডেকে নিয়ে যাবে, একজন পরিচিত মানুষ যদি হয় তো অনেকে তাকে ডেকে নিয়ে যাবে খাবারের জন্য, তাকে রাত যাপনের জন্য, কিন্তু একজন অপরিচিত মানুষ, তা দেখাশোনার কেউ নেই, সে আপনার গ্রামে এসছে, আপনার মসজিদে এসছে, তা খোঁজ নিতে হবে। মুসলমানদের উপর মুসলমানের হক হচ্ছে মেহমান নওয়াজি করা, মেহমানের খেদমত করা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেহমানের খেদমত করতেন, ওয়াতাইনু আলা নওয়াইদুল হক, সত্যের ক্ষেত্রে সহযোগিতা করতেন, তিনি সত্যের ক্ষেত্রে সহযোগিতা করতেন, আজান হয়ে যায় মনে হয়, ফান্তালাকাত বিহি খাদিজা হাত্তা আতাত বিহি ওয়ারাকাত নওফাল ইবনে আসাদ ইবনে আব্দুল উজ্জা ইবনে আম্মে খাদিজা। সংক্ষেপে বলি, এখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই ভয়ে ভীত, তখন তাকে নিয়ে ওয়ারাকা বিন নওফাল একজন বুড়ো মুরব্বী মানুষ ছিলেন মক্কায়, অত্যন্ত জ্ঞানী মানুষ ছিলেন, এবং শির এই পুতুল পূজাকে ঘৃণা করে, হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা চাচাতো ভাই, কিন্তু তিনি শিরকে ঘৃণা করে, পুতুল পূজাকে ঘৃণা করে, সেই জামানে জাহিলি যুগে খ্রিস্টান হয়ে গেছিলেন, খ্রিস্টানরা কমপক্ষে শিরক তো করে না, যদিও শিরক ঢুকে গেছিল তখন, মানে ওই তিন খোদার শিরক, কিন্তু পুতুল রেখে সামনে সেজদা করা এই জিনিসটি ছিল না। তারপরে তাদের মধ্যে কেউ সত্যপন্থী হতে পারে, যেমন মুসলিমদের মধ্যে এক শ্রেণীর লোকেরা, যদিও আলহামদুলিল্লাহ তাওহিদবাদী অসংখ্য মুসলিম রয়েছে, কিন্তু শ্রেণীর লোকেরা কবর মাজার পূজা শুরু করেছে, কিন্তু আলহামদুলিল্লাহ তাওহিদ বাকি রয়েছে, তো খ্রিস্টান ধর্ম সেই যুগে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবির্ভাবের নবত্রাপ্তির পূর্বে সত্য দিন ছিল, হযরত ঈসা আলাইহিসসালামের দিন, আর মক্কার মুশরিকদের কুরাইশদের দিন ছিল ভ্রান্ত দিন, পুতুল পূজার দিন। তো এই পুতুল পূজা ছেড়ে তিনি খ্রিস্টান হয়ে গেছিলেন এবং খ্রিস্টান ধর্ম সম্পর্কে যথেষ্ট পাণ্ডিত্য হাসিল করেছিলেন। তিনি ইঞ্জিল পড়তে পারতেন সুন্দর, আর ইঞ্জিল পড়ে আরবিতে অনুবাদও করতেন, ট্রান্সলেটরও ছিলেন। ইঞ্জিলের ভাষা তখন তো ইঞ্জিল আরবিতে অনুবাদ হয়নি, পরে অনুবাদ হলো বিভিন্ন ভাষায় ইঞ্জিলের বাইবেলের। ইঞ্জিল সেই জামানে ছিল হিব্রু ভাষায়, ইব্রানি ভাষায়, তো ইব্রানি ভাষা থেকে, ইব্রানি ভাষাকে হিব্রু ভাষা বলে, ইব্রানি ভাষায় ছিল। সেই ভাষা থেকে যে তাওরাত ইঞ্জিল এগুলিকে অনুবাদ করে মানুষকে আরবিতে বুঝাতেন তিনি। তো তিনি অত্যন্ত যখন পণ্ডিত ছিলেন দিন সম্পর্কে বা ধর্ম সম্পর্কে, তার কাছে নিয়ে গেলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, যে ব্যাপারটা কি একটু নিয়ে যায়। ওয়াকানা ইমরান কাত্তানাসারা ফিল জাহেলিয়া, তার সম্পর্কে মা আয়েশা বলছেন যে তিনি জাহেলি যুগে খ্রিস্টান হয়ে গেছিলেন। ওয়াকানা ইয়াক্তুবুল কিতাব আল ইব্রানি, ইব্রানি কিতাবগুলিকে, ফায়াক্তুবু মিনাল ইনজিল বিল ইব্রানিয়া, ইঞ্জিলকে ইব্রানি ভাষা লিখতেন, ওই ভাষা থেকে আরবিতে তিনি অনুবাদ করে মানুষকে বুঝাতেন। ওয়াকানা শাইখান কাবীরান, অত্যন্ত বুড়ো হয়ে গেছিলেন তিনি, কাদা আমি এমনকি অন্ধ হয়ে গেছিলেন, বার্ধক্যের কারণে অন্ধ হয়ে গেছিলেন। ফাকালাত লাহু খাদিজা ইয়া ইবনা আম্মা ইসমা মিন আবি আখিক, খাদিজা বলছে আচ্ছা শুনুন তো এই যে আমার স্বামী কি বলছে একটু শুনুন এ সম্পর্কে। ফাকালা ওয়ারাকা ইবনা আখি, ওয়ারাকা বলল কি ব্যাপার, মা যা তারা কি দেখেছো, তুমি কি দেখে ভয় খেয়েছো বলো দেখি। ফাখবারাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাবরা মারা, যা কিছু দৃশ্য দেখেছিলেন হীরা পাহাড়ের গুহায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরোপুরি বর্ণনা করলেন। ফাকালা লাহু ওয়ারাকা হাযা নামুস আল্লাযী আনজালাল্লাহু আলা মূসা, ইনি হচ্ছেন সেই ফেরেশতা যে ফেরেশতা মূসা আলাইহিস সালামের উপর নাযিল হয়েছিল। জিবরাইল আলাইহিস সালাম তোমার কাছে এসেছে, তোমার কাছে কোনো শয়তান আসেনি, কোনো জিন আসেনি তোমার কাছে, কোনো ভয় নেই তোমার, আশঙ্কা নেই। হাজার নামও তিনি হচ্ছেন সেই ফেরেশতা আল্লাহ যে নাযাল আল্লাহু আলা মূসা, মূসা আলাইহিস সালামের কাছে যে ফেরেশতা এসেছিলেন, মূসা আলাইহিস সালামের কাছে তাওরাত নিয়ে এসেছিলেন, মূসা আলাইহিস সালামের কাছে যে ফেরেশতা ওহী নিয়ে আসতেন, সেই ফেরেশতা এসেছে তোমার জন্য সুসংবাদ, তোমার জন্য সুসংবাদ, এবং ইঙ্গিত করে দিলে যে তুমি শেষ নবী হবে, ইঙ্গিত করছেন ইয়া লাইতানি ফিহা জাযআন লাইতানি আকুনু হাইয়ান ইয ইখরিজুকা কওমুকা, তারপরে ভবিষ্যৎবাণী করছেন হাই যদি আমি যে জামানায় তুমি নবুয়তের কথা খোলাখুলি বর্ণনা করবে যে নবী হয়ে এসেছি কালেমায়ে লা ইলাহা ইল্লাল্লাহর কথা বলবে, সেই জামানায় যদি আমি যুবক হতাম, সেই জামানায় যদি জীবিত থাকতাম, জানি না অতদিন বাঁচতে পারবো কিনা, বুড়ো হয়ে গেছেন তো মরে যাবেন, তো সেই জামানায় যদি জীবিত আমি থাকতে পারতাম, সেই জামানায় যদি আমি যৌবনে থাকতাম, তাহলে তোমার যথাসাধ্য আমি সাহায্য করতাম, সাহায্য করতাম। এই যে করে কমকা, যখন তোমার কম তোমার সম্প্রদায় তোমাকে দেশ থেকে বিতাড়িত করে দেবে, ভবিষ্যৎবাণী তিনি পড়েছেন, তাওরাত ইঞ্জিলে পড়েছেন তিনি যে শেষ নবী আসবেন, যে দেশে আসবেন, যে শহরে, সেখান থেকে সেখানকার আত্মীয় স্বজনরা তা বিতাড়িত করে দেবে, হিজরত করতে বাধ্য হবেন তিনি। ইজিও করে যা কমকা, তোমার হিজরতের সময়, দেশ থেকে নির্বাসিত হওয়ার সময় যদি আমি যুবক থাকতাম, যদি আমি বেঁচে থাকতাম, তাহলে তোমার সাহায্য করতাম। ফাখাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবাক, কেমন কথা, আমাকে এরা বলছে সাদেক চির সত্য, আমাকে বলছে আমি বিশ্বস্ত, আর আমাকে মক্কা থেকে তাড়িয়ে দেবে, কেমন কথা বলছেন আপনি, অবাককে জিজ্ঞেস করে আমুক করে জিও হোম, এ আমার আত্মীয় স্বজন, এ কোরেশরা আমাকে তাড়িয়ে দেবে, কালা নাম ওরা বলছেন হ্যাঁ তোমাকে এই মক্কা থেকে একদিন তাড়িয়ে দেবে। লামিয়াতে রজুল তত্ত্ব বেমিছিল মা যে তা দেহি ইল্লা ওদিয়া, তোমার মতো যে কোনো লোক, যে কোনো লোক তোমার মতো দাওয়াত নিয়ে এসছে, তোমার মতো নবী হয়ে এসছে, রসুল হয়ে এসছে, তার বিরোধী তৈরি হয়েছে পৃথিবীতে, তার শত্রু তৈরি হয়েছে, এবং তার দুশ্মন শত্রুরা তার সাথে এই রকমের খারাপ আচরণ করেছে, করবে তোমার সাথে এরকম খারাপ আচরণ। আরো বলছেন ওয়ারাকা, দেখো সেই দিন যদি আল্লাহ আমাকে বাঁচিয়ে রাখে, তাহলে তোমাকে আমি আমার জীবন দিয়ে সাহায্য করব, নাসরান মুআজ্জার সাহায্য করব তোমার। সুম্মাল্লাম ইয়ানসা ওয়ারাকা তো আনতু ফিয়া, কিন্তু তার কিছুদিন পরে ওয়ারাকার ইন্তেকাল হয়ে গেল। ওয়াফাতার আল ওয়াহি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই হীরা পাহাড়ের ঘটনা, প্রথম ঘটনার পরে কিছুদিনের জন্য ওহি বন্ধ হয়ে গেল, কিছুদিনের জন্য ওহি বন্ধ হয়ে গেছিল। তারপরে দ্বিতীয় পর্বে যে ওয়াহি নাযিল হয়েছিল সেটি হচ্ছে সূরা আল মুদাসসির, যে হাদিসটি তৃতীয় হাদিস সহিহ বুখারীর, যাতে বলা হয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর আবার ওয়াহি আসলো, এবং সূরাতুল মুদাসসির ইয়া আইয়ুহাল মুদাসসির কুম ফানজির ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া সিয়াবাকা ফাতাহির, এই আয়াতগুলি নাযিল হলো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআনে কারীম পড়ার এবং কোরআনে কারীমের তরজমা ব্যাখ্যা বিশ্লেষণ তাফসীর বোঝার এবং তার প্রতি আমল করার যেন তৌফিক দান করেন, আমিন। আল্লাহ রাব্বুল আমাদের জীবনে সংশোধন করার তৌফিক দান করেন, আমাদের গোনা খাতা যেন মাফ করে দেন, আমিন। সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সূরাতুল আলাকের প্রথম অংশের যে পাঁচটি আয়াত, এই পাঁচটি আয়াত সর্বপ্রথম আয়াত যা নাজিল হয়েছে কোরআনে কারিমে। এই আয়াতগুলির তাফসীর গত সপ্তাহের আগের সপ্তাহে করা হয়েছিল এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর এই আয়াতগুলি কোনখানে কোন অবস্থায় কিভাবে নাজিল হয়েছিল এ সম্পর্কে বিস্তারিত আলোচনাও করা হয়েছিল, ওই আয়াতগুলির তাফসীর করা হয়েছে। তারপরের আয়াতগুলি পরবর্তীতে নাজিল হয়েছে, সে সময় নাজিল হয়নি। কোরআনে কারিমের পূর্ণাঙ্গ সূরা তাহলে ইকরা বিসমি নয় যেটি প্রথম নাজিল হয়েছে, বরং এই সূরার প্রথম পাঁচটি আয়াত সর্বপ্রথম নাজিল হয়েছে। আর পূর্ণাঙ্গ সূরা, সূরার আকারে যে সূরা প্রথম নাজিল হয় তাফসীর কারগণ বলেছেন সেটি হচ্ছে সূরাতুল ফাতিহা, সূরাতুল ফাতিহা যা কোরআনের প্রথমে তার বিন্যাসের সময় রাখা হয়েছে। তো সূরা ফাতিহা পুরো সূরা যা কোরআনের সর্বপ্রথম সূরা হিসাবে নাজিল হয়েছে। বাকি প্রথম নাজিল হয় কোরআনে কারিমের সময়কালের দিক দিয়ে সূরাতুল আলাকের এই প্রথম অংশের পাঁচ আয়াত, তারপরে সূরাতুল মুদাসসিরের বেশ কিছু অংশ নাজিল হয় যাতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওপর আদেশ হয় যে তিনি দিনের দাওয়াত দেবেন, মানুষকে সতর্ক করবেন, ইসলামের প্রচার করবেন, এই বলে আদেশ হয় সূরাতুল মুদাসসিরে যা ২৯ পারায় রয়েছে। তো মহান আল্লাহ এই আয়াতগুলিতে সূরাতুল আলাকের শেষ দিকের আয়াতগুলিতে বিশেষ করে আবু জাহেল, যে ইসলামের সবচেয়ে বড় শত্রু ছিল, এই জন্য আবু জাহেলকে বলা হয়েছে ফেরাউন হাযিহিল উম্মাহ। মুসা আলাইহিস সালামের যুগে যেমন বড় ফেরাউন সে মিসরের ফেরাউন ছিল, তেমন মক্কার বা কোরেশদের বা আরবদের ফেরাউন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় বা এই উম্মতের চরম বিরোধী যে ফেরাউন সেই ফেরাউন হচ্ছে আবু জাহাল লানাতুল্লাহ আলাইহি। তো এই আবু জাহালের খারাপ আচরণ বা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যে জুলম অত্যাচারের তার কু আচরণ সেই দিকে ইঙ্গিত করা হয়েছে এবং তাকে ধমক দেওয়া হয়েছে মহান আল্লাহর পক্ষ থেকে, সে যদি সতর্ক না হয় তাহলে তার জন্য পৃথিবীতেই কঠোর শাস্তি রয়েছে, আল্লাহর আজাবে সে আপতিত হবে। তো মহান আল্লাহ ইরশাদ করছেন কাল্লা ইন্নাল ইনসান লা ইয়াতগা। কাল্লার দুইটি অর্থ হয় আরবি ভাষায়, কাল্লা মানে কখনো নয়, কসিন কালেও নয়, একটি অর্থ হয়। যদি এই অর্থ হয় তাহলে কাফেরদের ভ্রান্ত ধারণার খণ্ডন করা হয়েছে, কাল্লা কসিন কালেও নয়। তারপরে যা কিছু আল্লাহ বলে ইন্না ইনসান লা ইয়াতগা, তারপরে সে কথা বলা হয়েছে। আর কাল্লার আরেকটি অর্থ হয় তাহলে কোশ্চিন কালে নয়, এই অর্থটি হচ্ছে নেগেটিভ অর্থ, না বাচক অর্থ, নেতিবাচক অর্থ। আর আরেকটি অর্থ হয় হ্যাঁ বাচক অর্থ, পজিটিভ। কাল্লা মানে হাক্কান হয়, কাল্লা মানে সত্যি সত্যি, হাক্কান সত্যি সত্যি, যেমন কাল্লা সৌফাত আলামুন, সত্যি সত্যি, সৌফাত আলামুন, অচিরেই তোমরা জানতে পারবে। আর অনেক সময় দ্বিতীয় অর্থ প্রযোজ্য হয় তফসির করতে গিয়ে, তফসির দ্বিতীয় অর্থ প্রযোজ্য, যদি কাফেরদের ভ্রান্ত ধারণা খণ্ডন করার উদ্দেশ্য হয় তাহলে কাল্লা মানে কোশ্চেন কালো নয়, তোমাদের কথা ঠিক নয় বা তোমাদের ধারণা ঠিক নয়, ইন্নাল ইনসান লা ইয়াতগা। আর যদি হ্যাবাচক অর্থ নেওয়া হয় আর সেই তফসিরও সঠিক হয়, তাতে কোনো আপত্তি না হয় তাহলে কোনো অসুবিধা নেই তাতেও। যেমন বলা যাবে কাল্লা ইন্নাল ইনসান লা ইয়াতগা, সত্যি সত্যি কাল্লা, সত্যি সত্যি, কোনো সন্দেহ নেই, ইন্নাল ইনসান লা ইয়াতগা, যে নিশ্চয়ই মানুষ, ইনসান মানুষ, লা ইয়াতগা, ইনসানকে ইনসান কেন বলে জানা আছে? কারণ ভুলে যায়, এর কারণে নিসিয়ান থেকে, তার নিসিয়ান মানে ভুলে যাওয়া, একটি ব্যাখ্যা, এটি একটি ব্যাখ্যা, আরেকটি ব্যাখ্যা আছে তাতেও ভালো বলা হয়েছে সেই ব্যাখ্যাটিকে, মানুষ ভুলে যায়। আদম আলাইহিস সালাম প্রথম মানুষ যিনি ভুলে গেছিলেন, ভুলে যাওয়ার কারণে তার ভুলটি হয়ে গেছিল, খেয়াল ছিল না যে আল্লাহ নিষেধ করেছেন, ওয়ালা তাকরাবা হাযিহিস শাজার, আল্লাহর এই কথাটি ভুলে গেছিলেন তিনি, দলিল কি যে ভুলে গেছিলেন না, ইচ্ছা করে জেনে শুনে করেছিলেন। গোনা তো দুই রকমের হয়, গোনা দুই রকমের, এক ভুলে গিয়ে হয় আর আরেক গোনা ইচ্ছে করে হয়, যেমন নামাজ পড়েন না, একজন লোক নামাজ পড়লো, ইচ্ছে করে নামাজ পড়লো না, ইচ্ছে করে নামাজ পড়লো না, বসে থাকলো নামাজের সময়, ঘরে বসে থাকলো বা বাইরে রাস্তায় বসে থাকলো, বাজার করতে আছে, বাজার খোলা আছে, বসে আছে বা বাজার করছে, নামাজ পড়লো না, ইচ্ছা করে জেনে শুনে, ইচ্ছা করে গোনা করলো, আর ভুলে গিয়ে গোনা, রেগেও গোনা হতে পারে, সে গোনার ধরন আলাদা হতে পারে, কিন্তু সে ঠিক গোনা পাপ। নামাজের কথা খেয়াল নেই, এত ব্যস্ত কর্মব্যস্ততায় আসল নামাজ ভুলেই গেছে। এসার আগে আগে ক্লান্ত ছিলেন, ঘুম চলে এসছে, আর ঘুম আসার পরে ভোর হয়ে এসার ভুলেও গেছেন, এসা পড়েছেন না ভুলেই গেছেন, রাত্রে হয়তো জাগলো না একের পর, কিন্তু খেয়াল হয় না যে এসা পড়েনি। হয় হতে পারে এরকম মানুষের জীবন, ভুলে গিয়ে গোনা। তাহলে আদম আলী ইসলামের গোনা ইচ্ছাকৃত গোনা ছিল না ভুলে গিয়ে গোনা ছিল? ভুলে গিয়ে দলিল, হ্যাঁ শয়তান তো ইয়ে করেছে, মানে প্ররোচিত করেছে যে তুমি চিরকাল যদি থাকতে চাও তাহলে তোমাকে এই কাজ করতে হবে, এই গাছের ফল খেলে চিরকাল থাকতে পারে। হাল আদুল্লোক আলা সাজারতেল খুল দে মুলকিল্লা ইয়াবলা, শয়তান এসে বললে হাল আদুল্লোক আলা সাজারতেল খুল, এমন একটি গাছের কথা বলে দেবো, এমন একটি গাছের কথা বলবো যে গাছের নাম হচ্ছে সাজারতেল খুল, মানে স্থায়ী থাকার গাছ, স্থায়ী ভাবে যদি জান্নাতে থাকতে হয় তো এই গাছের ফল খেতে হবে। অমুলকিল্লা ইয়াবলা, এমন রাজত্ব হাসিল হবে যে সেই রাজত্ব ধ্বংস হবে না, নষ্ট হবে না। হযরত আদম আলাইহিস সালাম ভুলে গেছিলেন না, জেনে শুনে ভাবলেন যে আল্লাহ তো নিষেধ করেছে, কিন্তু এই যে বলছে যে পরামর্শ যে ভালোই দিচ্ছে যে চিরকাল থাকা যাবে, এরকম তো হতে পারে, হ্যাঁ ভুলে গেছিলেন। দলিল আছে, কোরআনে আছে, হ্যাঁ সূরা বাকারে ফানাসিয়া শব্দ নেই, ভুলে যাওয়া নেই, সূরা বাকারে আছে আদম আলাইহিস সালামের ঘটনা কিন্তু নেই, সূরা তাহাতে সম্ভবত আছে ফানাসিয়া ওয়ালাম নাজিদ লাহু আজমা, আদম আলাইহিস সালাম ভুলে গেলেন, নাসিয়া ভুলে গেলেন, কলম নজিব লাহু আজমা, তাকে দৃঢ় সংকল্প পেলাম না। মানুষ যখন দৃঢ় সংকল্প হয় তখন সহজে ভুলে না, মনে রাখে না এই কাজ করছি না, সব সময় মানে সজাগ হয়ে রয়েছে, আর গাফিলতি যদি থাকে তো ভুলে যেতে পারে, ভুলে যেতে পারে। যেমন শুক্রবারে এখানে আলোচনা হয়, মঙ্গলবারে হয়, যদি আপনি সজাগ থাকেন যে আমি একদিনও বাদ দেবো না, একদিন যাতে আমার আলোচনা না ছুটে, হাজির হবই শুনবই দিন শিখবই, সজাগ যদি থাকেন তো কোনোদিনই ছুটবে না। আর যদি গাফিলতি থাকে, হ্যাঁ অত টান নেই সেদিকে, আকর্ষণ নেই, আছে আসেন, গতানুগতিক আসেন, সবাই আছে আপনি আসেন, আর একদিন হঠাৎ করে জুমা মসজিদে বন্ধু বান্ধবের সাথে দেখা হলো, বলে চলো বিরিয়ানির পার্টি, ভুলে গেলেন, তাহলে কি বললেন, ভুলে গেলেন আপনি। তো কখন মানুষ ভুলে, যখন দৃঢ় সংকল্প না হয়। তা আল্লাহ বলছেন ওয়ালাম নাজিদ লাহু আজমা, আদম আলাইহিস সালামকে দৃঢ় সংকল্প পেলাম না। তো মানুষকে বা ইনসানকে ইনসান এজন্য বলে যে ইনসানের প্রকৃতিতে ভুলে যাওয়া একটি গুণ আছে, এটি একটি ত্রুটি, ত্রুটি যা মখলুকাত সৃষ্টি জগতে রয়েছে ভুলে যাওয়া, কিন্তু আল্লাহ ভুলেন না, আল্লাহ সমস্ত ত্রুটি মুক্ত। মানুষ ত্রুটিযুক্ত বা অন্যান্য প্রাণী ত্রুটিযুক্ত, তাই মানুষের একটি ত্রুটি হচ্ছে ভুলে যাওয়া। আর ইনসানকে ইনসান বলার আরেকটি কজ বা আরেকটি কারণ হচ্ছে যে ইনসান অংশ থেকে উদ্ভূত, অংস শব্দ থেকে এর উৎপত্তি, অংস মানে মানুষের সাথে সম্প্রীতি ভালোবাসা, মানুষের সম্প্রীতি ভালোবাসা ঘনিয়ে আসা, এগুলো হচ্ছে অংশের অর্থ। তো ইনসানকে ইনসান এই জন্য বলে যে মানুষ মানুষের কাছে ঘনিয়ে আসে, মানুষকে ভালোবাসতে জানে, মানুষ মানুষের ভালোবাসা চায় এবং ভালোবাসা দেয়, এটি মানুষের প্রকৃতি। পক্ষান্তরে হিংস্র জন্তু হচ্ছে ওয়াহশী, এক অপরকে দেখলে দূরে পালায়, হিংস্র জন্তু এক অপরকে জঙ্গলে দেখলে দূরে পালায়, কার কেউ কারো কাছে আসবে না, বাঘ ভালুকের কাছে আসবে না, ভালুক শৃগালের কাছে আসবে না, শৃগাল আপনার অন্য কোনো প্রাণীর কাছে আসবে না, এইরকম অবস্থা। জঙ্গলে যেসব জীবজন্তু রয়েছে সেসব জীবজন্তুকে বলা হয় ওয়াহশী। এই জন্য যেগুলি লালিত পালিত ঘরে পোষ মানে যেসব পশু পাখি সেগুলোকে হায়ওয়ান ইনসি বলা হয়, মানে এমন হায়ওয়ান এমন প্রাণী যেগুলি মানুষের পোষ মানে অনসি, মানুষের সাথে ভালোবাসতে জানে, মানুষের কাছে ঘনিয়ে বসতে জানে, তার প্রকৃতিতে রয়েছে। বিড়াল যত খেতে দেবেন তত আমার ঘনিয়ে আসবে, আপনার বিছানায় এসে শুয়ে যাবে, আপনার কোলে এসে বসে যাবে, হ্যাঁ তাই না। কুকুর ছাগল গরু এগুলি পোষ মানে, তো মালিকের বাড়ি চলে ছেড়ে দেন চড়ে আবার ফিরে চলে আসে মালিকের বাড়ি, কিন্তু অনেক পাখি আছে আসবে না কোনোদিন, যতদিন রাখেন তাকে ছুটতে গেলে উভাব ফিরে আসবে না, আছে না। এই জন্য পশু পাখির মধ্যে রয়েছে দুই রকম, ইনসি আর ওয়াহশি, ইনসি আর ওয়াহশি। তো ইনসানকে ইনসান এই জন্য বলা হয় যে ইনসান এক মানুষ, এক মানুষের সাথে পরিচিত হতে চায়, তার খবর খাইরাত নিতে চায়, তার সাথে ভালোবাসা সৃষ্টি করতে চায়, দেখা সাক্ষাৎ হলে একজন আগন্তুক ব্যক্তির সাথে দেখা সাক্ষাৎ হচ্ছে, রাস্তায় হঠাৎ জিজ্ঞেস করছে ভাই কোন দেশে কোথায় বাড়ি আপনার, কেমন কি কাজ করেন, মানে উৎসুক জানার জন্য আপনি, ইন্দাল ইনসান আল্লাহ, তো মানুষ হচ্ছে কেমন? আল্লাহ বলছে নিশ্চয় মানুষ সীমালঙ্ঘনকারী, লায়াতগা সীমালঙ্ঘন করে থাকে, এতগা এ তাগুত থেকে, তাগুত মানে সীমালঙ্ঘনকারী, আর তাগা এতগা, তাগা মানে সীমালঙ্ঘন করা। ফেরাউন, ফেরাউন সম্পর্কে আল্লাহ মূসা আলাইহিস সালাম বলছেন যে ইযহাবা ইলা ফিরআউন, হে মূসা ও হারুন তোমরা করো কি, ইযহাবা ইলা ফিরআউন, ফিরাউনের কাছে যাও, ইন্নাহু তাগা, সে সীমা লঙ্ঘন করেছে, তাগা সেখানে ব্যবহার করা হয়েছে, সীমা লঙ্ঘন করেছে, তাগুত হয়ে গেছে, বই সীমা লঙ্ঘন করেছে। এখানে আবু জাহল সম্পর্কে ইঙ্গিত করা হচ্ছে, নাম আবু জাহলের না আসলেও বিষয়বস্তু হচ্ছে এখানে আবু জাহল, আবু জাহল সম্পর্কে, আর আবু জাহলের যারা চরিত্রে চরিত্রবান, মানে আবু জাহলের চরিত্রে যাদের কাছে আছে তাদের কথা এখানে বলা হয়েছে, বিশেষ করে আবু জাহল এবং আবু জাহলের মতো যাদের চরিত্র সীমালঙ্ঘনকারী, যারা যারা অন্যায় অত্যাচার করে, সে আল্লাহর হকের ক্ষেত্রে হোক মানুষের হকের ক্ষেত্রে হোক, তাদের কথা এখানে বলা হয়েছে। ইন্নাল ইনসান, নিশ্চয় মানুষ, আর মানুষ মানে বিশেষ করে কাফের, কাফেরই সত্যিকারের সীমালঙ্ঘনকারী, কাফের হচ্ছে আসল সীমালঙ্ঘনকারী, আর একজন মুসলিম পাপ করলে সে সীমালঙ্ঘন করলো, যেমন যার পাপ তেমন তার সীমালঙ্ঘন, যত বেশি যার পাপ হবে গুনাহ হবে তত বেশি সে সীমালঙ্ঘনকারী, সে হচ্ছে তারা। ইন্নাল ইনসান লায়াতগা, নিশ্চয় মানুষ সীমালঙ্ঘন করে থাকে। কখন মানুষ সীমালঙ্ঘন করে? বাড়াবাড়ি করে, সীমালঙ্ঘন করা মানে বাড়াবাড়ি করা, বাড়াবাড়ি কখন করে? নিজের বিবেক, এটি তফসিল নয়, নিজের বিবেকে বলেন একজন মানুষ কখন সীমালঙ্ঘন করে, বাড়াবাড়ি করে, যে কি হয় ধৈর্য রাখতে পারে না, কেন কে ক্ষতি করতে গেলে, একজন নিরীহ ব্যক্তি রাত্রে ঘুমিয়ে রয়েছে আর চোর ডাকাতে এসে তার বাড়ি চুরি করছে, কোন ডাকা যখন, হ্যাঁ কি সবার চেয়ে বড় মনে করে, ঠিক এটা একটা গুরুত্বপূর্ণ দিক, যখন নিজেকে মনে করে যে আমি কারো মুখাপেক্ষী নেই, এ কথা আল্লাহ বলেছে আমি অভাব মুক্ত, আর রাম উত্তাগনা, যখন নিজেকে দেখছে ইস্তাগনা যে সচ্ছল হয়ে গেছে, আমি অভাবই নেই, আমি কারো মুখাপেক্ষী নেই, না আমার অমুক নেতার প্রয়োজন, না অমুক হজুরের প্রয়োজন, না কোনো মানুষের সাহায্যের প্রয়োজন, না আল্লাহর সাহায্যের প্রয়োজন, ইস্তাগনা, ইস্তাগনা আনিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া আনিল কোরআন, না কোরআনের বিধানের প্রয়োজন তার, না রসূলের আদর্শের প্রয়োজন তার, না আল্লাহর ইবাদতের প্রয়োজন তার, না আল্লাহর কাছে দোয়া করার প্রয়োজন তার, ইস্তাগনা, না আল্লাহর ভয়ের তার চিন্তা, জান্নাত জাহান্নাম নিয়ে তার চিন্তা, কোন অভাব মুক্ত ও চিন্তা নেই তার, মুস্তাগনি হয়ে যাও মানে বেপরোয়া হয়ে যাও, যখন মানুষ নিজেকে বেপরোয়া মনে করে, কারো তো আত্মা করে না, তখন মানুষ বাড়াবাড়ি করে, সীমালঙ্ঘন করে, কাফের আল্লাহ দ্রোহী যে মুশরিক, সে সীমালঙ্ঘন করে যখন আল্লাহকে পরোয়া করে না, আল্লাহর বিধানের পরোয়া করে না, আল্লাহ রাসূলের আদর্শের পরোয়া করে না, বেপরোয়া যখন হয়ে যায় তা বলছে আর রাআহু, সে নিজেকে দেখে, নিজেকে দেখে, রাআহু সেই মানুষ নিজেকে দেখে যে ইস্তাগনা, সে বেপরোয়া হয়ে গেছে, অভাব মুক্ত হয়ে গেছে, বড় সচ্ছল হয়ে গেছে, আর কোনো অভাব নেই। তো অভাব মুক্ত হয়ে গেলে ক্ষণিকের জন্য যদি অভাব মুক্ত কেউ নিজেকে মনে করে বা কারো পরোয়া করে না, মুখাপেক্ষী নেই, কারো কাছে চাইতে হবে, কারো সাহায্য নিতে হবে, কারো কাছে কোনো সময় শরণাপন্ন হইতে হবে, এরকম মনে হচ্ছে না, আল্লাহর তো সবসময় শরণাপন্ন হইতে হবে, কিন্তু যদি একজন মানুষ মনে করে কোনো মানুষের আমি মুখাপেক্ষী নই, তো এটা কি স্থায়ী? স্থায়ী, এর স্থায়িত্ব আছে? স্থায়িত্ব নেই, স্থায়িত্ব নেই। মানুষের ক্ষেত্রে যে মানুষের, যে মানুষের কাছে প্রয়োজন পড়ে এই ক্ষেত্রেও আপনি যে অভাব মুক্ত, এটা আপনার অভাব মুক্ত হওয়াটা স্থায়ী নয়। আল্লাহর ক্ষেত্রে যদি চিন্তা করেন তো কোনো সময় নেই, যতই আপনি পয়সাওয়ালা হয়ে যান, যতই আপনার দুনিয়ার ভোগ বিলাস আর রাজত্ব আপনাকে হাসিল হয়ে যাক, আপনি কি আল্লাহ থেকে বেপরোয়া, কোনো প্রয়োজন নেই আল্লাহর? হ্যাঁ, কোন সময় আল্লাহ থেকে কেউ একেবারে স্বাধীন এবং আল্লাহর প্রয়োজন নেই, আল্লাহর দয়ার প্রয়োজন নেই, আল্লাহর রহমতের প্রয়োজন নেই, আল্লাহর কাছে দোয়া কামনার প্রয়োজন নেই, এরকম অবস্থা কারো তৈরি হতে পারে না। যদি কেউ নিজেকে মনে করে তো তাকে মনে রাখা উচিত, আল্লাহ বলছেন যদি কেউ মনে করে, তারপরেও যদি একটু সচ্ছলতাও, অভাব নেই, 100 বছর ইচ্ছা করলে বসে খেতে পারবে, এমন মানুষ আছে যে শত শত বছর বসে খেতে পারবে, তার আরো আগামী 7 পিঁড়ি বসে বসে খেতে পারবে, এত ব্যালেন্স করেছে, এত ধন দৌলত জমা করেছে। তাহলে এই সময় হয় কি মানুষের অহংকার হয়ে যায়, আর অহংকার যখন হয় তখন চ্যালেঞ্জ করে আল্লাহকে, রাসূলকে, আল্লাহর বিধানকে, কোরআনের বিধানকে, পরকালকে, সবকিছুকে চ্যালেঞ্জ করে। আল্লাহ বলছেন যে কতদিন, ইন্না ইলা রব্বিকা রুজা, পরের আয়াতের সম্পর্ক আগের আয়াতের সাথে, তুমি নিজেকে অভাব মুক্ত মনে করছো, ইন্না ইলা রব্বিকা রুজআ, নিশ্চয়ই নিশ্চয়ই ইলা রব্বিকা তোমার পালন কর্তার নিকট, রুজআ মানে ফিরে আসতে হবে, রাজা মানে ফিরে আসা, রুজআ প্রত্যাবর্তন করতে হবে। যতই নিজেকে সচ্ছল মনে করো, যতই তোমার তুমি নিজেকে অভাব মুক্ত মনে করো, যতই মনে করো যে আমার কারণ মানে অবাজ আমি নয় মুখাপেক্ষী নয়, তারপরেও ক্ষণিকের জন্য, আর তাও সেই ঘড়ি সম্পর্কে জানা নাই যে কতক্ষণ রয়েছে সময় তোমার সেই ঘড়িতে, ইন্না ইলা রব্বিকা রুজআ, তোমার পালনকর্তার দিকে তোমাকে প্রত্যাবর্তন করতে হবে, ফিরে আসতে হবে। কখন ফিরে আসতে হবে কোনো বান্দার জানা নাই, না কাফের না মুসলিম, কারো জানা নেই যে কখন আল্লাহর কাছে ফিরে আসতে হবে। আর আল্লাহর কাছে ফিরে আসলে তোমার স্বভাব, তোমার চরিত্র, তোমার দিন, তোমার অবস্থার বিচার হবে, তার বদলা দেওয়া হবে তোমাকে। ইন্না ইলা রব্বিকা রুজআ, আল্লাহ এখানে তাহলে উপদেশ দিতে চেয়েছেন, দেখো মনে করিও না যে আমি অভাব মুক্ত হয়ে গেছি সে যেন অহংকার করবে, মনে করিও না যে আমার তো কোনো অভাব নেই সে যেন নামাজ রোজার কি প্রয়োজন। এক শ্রেণীর মুরতাদ কাফের, এক শ্রেণীর মুসলমানরা তারা বলে ঠাট্টা বিদ্রুপ করে, যদিও ঠাট্টা বিদ্রুপের ছলেও বললেও সেটি কুফরি এবং সে বড় কাফের। রোজ রোজা রমজানে এক শ্রেণীর পয়সাওয়ালা ফেরাও নেয় মতো লোকেরা রয়েছে যাদেরকে বলে রোজা কেন রাখেন না, আমরা কেন রোজা রাখবো, ঘরে খেতে নাই রোজা রাখবো, ঘরে কি খেতে নাই রোজা রাখবো, সে ঠাট্টার ছলেই বলুক না কেন কিন্তু সে কাফের, ঘরে কি আমার খেতে নেই, যার ঘরে খেতে নেই সে রোজা রাখুক, যার ঘরে খেতে নাই সে রোজা রাখুক। তো এই ধরনের কথাবার্তা, নামাজ এই নামাজ কেন পড়ো না, আমার কাছে সময় কোথায় যে নামাজ পড়ে সময় নষ্ট করবো, দিনে পাঁচ ঘন্টা সময় নষ্ট করে পাঁচ ঘন্টা পড়াশোনা করবো ছাত্র হলে। হ্যাঁ যদি একজন ডাক্তার হয় তো অনেক এরকম ধারণা রাখে, এই পাঁচ ঘন্টা সময় নষ্ট না করে স্টাডি করলাম, স্টাডি করলাম। গতকালকে এক জায়গায় গেছি যেখানে কজন ডাক্তার আছেন, তো এক ডাক্তার বলছে যে আমি জিহাদ করছি একরকমের, কি জিহাদ করছেন বলছে আমি দেহের সাথে জিহাদ করছি, দেহের সাথে জিহাদ করছি। তো কিসের জিহাদ, দেহের জিহাদ বলছে আমি এক্সারসাইজ করছি, তো তাতে আমার দু ঘন্টা লাগে, তো তারপরে আমার ইসলামিক সেন্টারে সময় দেওয়া বড় মুশকিল, তার জন্য ফরজ কাজ না হচ্ছে নফল কাজই হোক দিন শেখা, ফরজ হতে পারে অনেক কিছু জানে না আসলে, মানুষ মনে করে আমি সবই জানি কিন্তু আসলে কিছু যে জানা সে টের পায় না। আর যদি মৌলিক জিনিস তার জানা না থাকে দিনের, তাহলে তার জন্য দিন শিক্ষা ফরজ নফল নয়। তা আমি তাকে উত্তর দিলাম, সে যেমন আস্তে আস্তে বললো, আমি বললাম যে দেখেন সেই দেহের জেহাদ যথেষ্ট নয়, দেহের জেহাদ যথেষ্ট নয়, আত্মারও জেহাদ করতে হবে, রোহের জেহাদ করতে হবে। যেহেতু মানুষ তৈরি শুধু দেহ নিয়ে নয়, আপনার দেহের কোনো মূল্য নেই যদি আত্মা বেরিয়ে চলে যায়, যখন আত্মা বেরিয়ে চলে যাবে মত চলে আসবে আপনার দেহকে কেউ রাখবে না, আপনার স্ত্রীও রাখবে না, আপনার ছেলে মেয়ে কেউ রাখবে না। কাউকে যদি বলেন আমার যত ব্যাংক ব্যালেন্স টাকা পয়সা সব তোমাকে দিয়ে দিলাম, আমার মরার পরে তুমি পাবে, তারপর আপনার দেহকে রাখবে না। হিন্দু হলে জ্বালিয়ে দেবে, মুসলমান হলে মাটিতে পুঁতে দিয়ে আসবে, যাই হোক যাদের যে নিয়ম আছে সেই নিয়মে তোমাকে বিদায় করে দিবে, কেউ রাখবে না তোমাকে। তাহলে আপনার দেহের এই মূল্য নেই যে দেহের জিহাদ করছেন, তবে এই দেহের জেহাদের আগে আপনাকে আত্মার জেহাদ করতে হবে, আর আত্মার জেহাদ করলে আপনাকে দিন শিখতে হবে। যেমন যার কথা তাকে ওইভাবে আমি উত্তর দিলাম। তো কথা হচ্ছে যে এক শ্রেণীর মানুষ এইরকম তাদের চিন্তাধারা, নামাজ পড়বো এই দিনের আলোচনা শিখতে যাবে এক দেড় ঘন্টায়, জোহর থেকে আসর পর্যন্ত আমি সময়টা নষ্ট করবো তো ক্লান্ত হয়ে পড়বো, তাহলে আসর পর তো আর আমার ওই মেডিকেলের স্টাডি করতে পারবো না, তো আমার অমুক কাজ তো আমি করতে পারবো না, ক্লান্ত হয়ে পড়বো, যে আগে এই সময়টা একটু রেস্ট করি, জোহর আসর ঘুমায় জমার পরে তারপরে আমি আমার নিজের কর্ম করবো, এইরকম যাদের ধারণা তাদের চিন্তা করা উচিত, চিন্তা করা উচিত। ইন্না ইলা রব্বিকা রুজআ, নিশ্চয় তোমার পালনকর্তার দিকে প্রত্যাবর্তন হতে হবে, ফিরে আসতে হবে। আর আয়াতাল্লাযী ইয়ানহা আবদান ইযা সাল্লা, এখন বিশেষভাবে এই আবু জাহালের কথা বলা হচ্ছে, আর এই আবু জাহালের মতো যদি কারো চরিত্র থাকে সেও এই আয়াতের তাফসীরের আওতায় শামিল। আর আয়তা, তুমি দেখেছো কি, আ মানে কি, আর আয়তা মানে তুমি দেখেছো, আর আয়তা তুমি দেখেছো কি, হে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাযী, ওই ব্যক্তিকে, ইয়ানহা, যে নিষেধ করে, ইয়ানহা নাহা ইয়ানহা নিষেধ করে, নাহি মানে নিষেধ করা, তো আর আয়তা তুমি দেখেছো কি ওই ব্যক্তিকে, আল্লাযী ইয়ানহা, যে ব্যক্তি নিষেধ করে, কাকে নিষেধ করে, কি থেকে নিষেধ করে, পরে আয়াত আল্লাহ বলছেন আবদান ইযা সাল্লা, এক বান্দাকে নিষেধ করে, কাকে নিষেধ করে, তাহলে এক বান্দাকে নিষেধ করে, সেই বান্দা কে, আবু জাহাল কাকে নিষেধ করেছিল, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, এক বান্দাকে নিষেধ করে, নিষেধকারী আবু জাহাল। নিষেধ করে কাকে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। কি কাল থেকে নিষেধ করে? এজা সাল্লা, যখন তিনি নামাজ পড়েন, যখন তিনি নামাজ পড়ছিলেন বা নামাজ পড়তে আসছেন, কাবার পাশে নিষেধ করছে, এই খবরদার কাবার কাছে নামাজ পড়বে না, এটা আমাদের, তোমাকে যাতে করে জীবনে আমার চোখের সামনে নামাজ পড়তে না দেখে, এটা বরদাস্ত করতে পারবো না। তাফসীরের কিতাবে রয়েছে, তাফসীর বলে নাই যে যখন নামাজ ফরজ হলো তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজ থেকে আসলেন, মিরাজ থেকে নামাজ নেই, নামাজ কোথায় ফরজ হয়েছে? সাত আকাশের ওপরে। নামাজ এমন একটি ইবাদত যে আল্লাহ সাত আকাশের ওপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে গিয়ে সেখানে তাকে গিফট উপহার দান করেছেন এবং ফরজ করেছেন তার ওপর, তার উম্মতের ওপর, সাত আকাশের ওপরে। এমন কোন ফরজ আর নেই ইসলামে যা আকাশে ফরজ হয়েছে, সবকিছু জমিনে ফরজ হয়েছে, রোজা জমিনে ফরজ হয়েছে, পৃথিবীতে ফরজ হয়েছে, হজ যাকাত যা কিছু আছে, পর্দা এই সেই যত রয়েছে, হালাল হারাম বৈধ অবৈধ করণীয় বর্জনীয় সব জমিনে ফরজ হয়েছে। কিন্তু এমন একটি ইবাদত, এত গুরুত্বপূর্ণ ইবাদত, যেটি একজন মানুষের মুসলিম হওয়ার জন্য প্রমাণ স্বরূপ। মুসলমান নামাজ পড়বে, নামাজ পড়ো না মুসলমান হতে পারো না, প্রমাণ নেই তোমার কাছে, কোনো দলিল নেই। আল্লাহ এই পাঁচককে নামাজ ফরজ করেছেন সাত আকাশের ওপর এবং সরাসরি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওপর ফরজ করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে আল্লাহ কথা বলেছেন, যেমন মুসা আলাইহিস সালামের সাথে আল্লাহ পূর্বে কথা বলেছেন, মহান আল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সাত আকাশের ওপর কথা বলেছেন, পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ করেছেন। অন্যান্য ফরজগুলি আরেকটি দিক হচ্ছে যে সেগুলি ফেরেশতার মাধ্যমে, জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে ফরজ করেছেন, নামাজকে আল্লাহ সরাসরি ফরজ করেছেন। চিন্তা করতে পারছেন নামাজের কত গুরুত্ব। আর আজকাল এক শ্রেণী মুসলমানরা মনে করে যে আমরা কর্ম করে মুসলমান তো জান্নাত পাবো একদিন, আর নামাজ না পড়লে মুসলমান আছি, নামাজ পড়লে ভালো তবে নামাজ না পড়লেও আছি মুসলমান, না আবদান এ আসাল্লাহ। এই আবু জাহাল নিষেধ, নবী করিম সাল্লাল্লাহু যখন নামাজ পড়তে গেলেন কাবার কাছে, আবু জাহাল দেখতে পেলে যে নবী নামাজ পড়ছেন, বলে দেখো এরপরে যাতে করে তোমাকে না দেখি কোনো দিন এখানে নামাজ পড়তে, খবরদার আসবে না এরপরে নামাজ পড়াচ্ছেন, যদি দেখি তো দেখবে আমি কি করি। এমনকি তার সাথে সঙ্গীদেরকে বলল, নবী সাল্লাল্লাহু ধমক দিয়ে বলল যে এরপরে যদি নামাজ পড়তে দেখি তোমাকে সেজদায় যাবে যখন, তখন আমি আমার পা দিয়ে তোমাকে মাটির সাথে কি করে দেব, হ্যাঁ যেটাকে বলা হয় পিছে দেব, জি ঠিক পিছে দেব, পিছে দেব, লা আতানা রাকাবাতাকা, লা ইন রাইতুকা তুসাল্লি, তোমাকে যদি দেখি পরবর্তীতে নামাজ পড়তে তো লা আতানা রাকাবাতাকা, তোমার কাঁধে পা দিয়ে তোমাকে মাটিতে পিছে দেব। এই ধমক দিয়েছিল এই ইবলিস আবু জাহল লানাহুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতগুলি নাযিল করলেন, একজন গেল আরেকজন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তে গেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো শুনলেন না তার কথা, আর শুনলেন কেন? আল্লাহর পক্ষ থেকে তাকে আদেশ হয়েছে নামাজ পড়ার, আল্লাহ নামাজ ফরজ করেছেন এবং আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তিনি যে ঈমান ইয়াকিন হাসিল হয়েছে, তারপরে এই রকম বাধা কোনো বাধা নেই তার সামনে, আল্লাহ যার সাথে কথা বলছেন, জিবরাইল আলাইহিস সালাম সকালে সন্ধ্যে আসছে ওহিনি, কোরআন নাযিল হচ্ছে, এই ঈমান, এই ঈমানকে কেউ কি ছিনিয়ে নিতে পারে, দুর্বল করতে পারে? নবী সাল্লাম আরেকদিন নামাজ পড়তে গেছেন, যে ধমক দিয়েছিল এই কাজের জন্য সে গিয়েছে আবু জাহাল, আবু জাহাল ইচ্ছা করে গেছে যে আজকে মোহাম্মদ সাল্লাম সেজদায় যাবে তখন তার কাঁধের ওপর পা দিয়ে তাকে মাটির সাথে একবার পিষে দেব, এই উদ্দেশ্য করে এগিয়ে গেছে, এগিয়ে গেছে সেই সব বেশ কিছু লোকেরা প্রত্যক্ষ করছিল, সে আদিষ্ঠিত রয়েছে, যেমন এগিয়ে গেছে বেশ কিছুটা দূরেই আছে আর হঠাৎ করে মনে হচ্ছে যে সামনে তার ওপর কিছু আক্রমণ করতে আসছে, আর আক্রমণ করতে আসলে মানুষের স্বভাব কি, হঠাৎ করে ব্রেন আদেশ করে, ব্রেন কিন্তু কাজ করে মানুষের, যে কোনো সময় কোনো অ্যাক্সিডেন্ট ঘটলে কি হয় ব্রেন কাজ করে, ব্রেন আদেশ করে, এই হাত তুমি কাজ করো তোমার, পা তুমি কাজ করো তোমার, হ্যাঁ চোখ তুমি তোমার কাজ করো, হঠাৎ করে ইনফরমেশন হয়ে যায় কিন্তু গোটা দেখ, তো হঠাৎ করে মনে হচ্ছে যে হাত বাড়াতে হবে আর যেন তার ওপর কোনো আক্রমণ হচ্ছে তা বাধা দিতে যাচ্ছে, আর নিজে পেছন দিকে সরছে, পেছন দিকে পালাবার চেষ্টা করছে, এরকম একজন ভয়ে ভীত হলে কোন সামনে তার উপর বিপদ আসছে আক্রমণ হচ্ছে ওই সময় যেভাবে বাঁচার চেষ্টা করে, সেই অবস্থা আবু জাহাল। আবু জাহালকে তার সাথীরা জিজ্ঞেস করলো যে ব্যাপারটা কি, তুমি এক্ষুনি যাচ্ছিলে যে মোহাম্মদকে পিছে দিবে গিয়ে, মোহাম্মদের কাঁধে পা দিবে গিয়ে, আর তোমার অবস্থা এই, হঠাৎ করে মনে হলো যে তুমি কয়ে কি দেখে ভয়ে ভীত হয়ে গেছো আর পিছনে তুমি সরে পালিয়ে চলে আসলে, ব্যাপারটা কি? তখন আর বলো না, আর বলিও না, আমি দেখেছি এমন কি কিছু যা তোমরা দেখো না, আমি দেখছি যে মনে হচ্ছে যে আগুন, লেলিহান আগুন সামনে, আর আমাকে আগুন জ্বালিয়ে দেওয়ার জন্য চলে আসছে আমার দিকে ঝাঁপ দিয়ে। এর জন্য মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওহির মাধ্যমে জানতে পেরেছেন এই দৃশ্য। সাহাবায়ে কিরামদেরকে বললেন যে ইন্না বাইনি ওয়া বাইনাহু খান্দাকান মিনান নার, আবু জাহাল যে আসছিল আমার উপর আক্রমণ করার জন্য, জুলুম করার জন্য, মারামারি করার জন্য, আমার মাঝে এবং আবু জাহালের মাঝখানে খন্দক অর্থাৎ গর্ত খনন করা ছিল, আর তাতে ছিল আগুন, আগুনের গর্ত খনন করা ছিল, দাও দাও করে আগুন জ্বলছিল। যদি সে সামনের দিকে বেড়ে আসত তাহলে আগুন তাকে জ্বালিয়ে দিত, এবং ফেরেশতারা আগুনের সাথে ফেরেশতাদের যুক্ত ছিল। ফেরেশতাদের সম্পর্কে নবী কেসেফল বলছেন যে ফেরেশতারা, আজাবের ফেরেশতারা, লাকাতা আহ ওজওয়ান ওজওয়ান, তাকে ছিন্ন ভিন্ন করে এক একটি টুকরো তার দ্বারা ছিন্ন ভিন্ন করে দিত। সুবহান আল্লাহ, এ তো আল্লাহর আজাব। জি, এই জন্য ফেরেশতারা প্রস্তুত ছিল যে এগিয়ে আসো দেখিয়ে দিচ্ছে। লাকাতা আহ ওজওয়ান ওজওয়ান, এক একটি অঙ্গ তার টুকরো টুকরো করে কেটে ছিন্ন ভিন্ন করে দিত ওই ফেরেশতারা। তো যাই হোক, সেখান থেকে উদাও হয়ে গেল এই উম্মতের ফিরাউন আবু জাহাল। এই ছিল রিওয়ায়াতটি, হাদিসটি এই সম্পর্কে। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন যে আরায়াতাল্লাযী ইয়ানহা আবদান লিরাসাল্লা, ওই লোকটিকে দেখেছে কি যে লোকটি নিষেধ করে একজন বান্দাকে এজা সাল্লা, যখন তিনি সালাত আদায় করেন। আরায়াতা ইন কানা আলাল হুদা, তারপরে আল্লাহ উপদেশও দিচ্ছেন, উপদেশ দিচ্ছেন, ধর্মকর কথা বলা হচ্ছে যাতে মানুষ সতর্ক হয়। মানুষকে সতর্ক করার জন্য বিভিন্ন পন্থা আছে, উৎসাহিত করা, উপদেশ দেওয়া, ধর্মকে দেওয়া, এগুলো বিভিন্ন তরিকা। এগুলো হচ্ছে কাউকে তরবিয়ত দেওয়ার জন্য বা শেখানোর জন্য পন্থা, ঠিক না? আপনার ছেলেকে ভুল করছে, কি করবেন আপনি বলেন? উপদেশ দেবেন, একটা তরিকা উপদেশ দেবেন। কোথাও উপদেশ দিয়ে চেষ্টা করবেন, আপনার স্ত্রী নাফরমানি করছে, নামাজে শিথিলতা, পর্দায় শিথিলতা, কি করবেন? উপদেশ দেবেন। এটা হচ্ছে তরবিয়ত, প্রশিক্ষণের নিয়ম, উপদেশ দেওয়া। উপদেশ দিয়ে কাজ হচ্ছে না তাহলে কি করবেন? কিছু ফজিলত বর্ণনা করবেন, উপদেশের মধ্যে চলে আসে ফেলবে উৎসাহিত। আর একটা তালিকা হচ্ছে ধমক দেওয়া, উপদেশ দেওয়ার মধ্যে আপনার ওটাও সামিল, যেটা উৎসাহিত করা, স্বভাব বর্ণনা করা, গুণ বর্ণনা করা, যে এই করলে এই লাভ রয়েছে, এই করলে এই লাভ রয়েছে, তার মধ্যে সামিল হয়ে যাবে। আরেকটা হচ্ছে ধমক দেওয়া, দেখো তোমাকে বারবার বলছি যদি এইরকম কাজ করো তাহলে কিন্তু এই হবে, আমি এইরকম করবো কিন্তু, এইরকম শাস্তি দেবো কিন্তু, তোমাদের খরচ খরচা দেবো না, তোমরা যদি এরকম করো তোমাদের খরচ খরচা দেবো না, তোমাকে লেখাপড়া করাবো না। ধমক, একটা ছেলেকে যদি বলে তোমার লেখাপড়া বন্ধ করি, তুমি যদি এইরকম চরিত্র হয় তোমার লেখাপড়া বন্ধ, আমি পয়সা খরচ করবো না, তোমাকে পড়াবো না, ধমক। নামাজ না পড়লে আর তোমার ওপর খরচ করে আমার লাভ নেই, তুমি সবালোকত করে খাও, আর লেখাপড়া করবো না স্কুল কলেজ ইউনিভার্সিটিটা। ধমক, উপদেশ, নসিহত, তাদের উৎসাহিত করা, বিভিন্ন ফজিলতের দিকগুলি বর্ণনা করে এবং ধমক দেওয়া। তো আল্লাহ রাব্বুল আলামিন এখানে সবগুলি পন্থা অবলম্বন করেছেন এই আবু জাহালের মতো কাফেরকে হিদায়ত করার জন্য, বা ওই রকম চরিত্রে যারা কাফের বা যারা পাপি তাদেরকে হিদায়ত করার জন্য। আর আয়তাল্লাহ, একজন মানুষ এত উপদেশের দিক রয়েছে, দেখো এই ঘটনা বর্ণনা ঘটনাও রয়েছে এবং উপদেশও রয়েছে। আচ্ছা বলো, একজন মানুষ নামাজ পড়ছেন, তার সাথে কি এরকম আচরণ করা উচিত? নামাজ পড়তে দেবো না, কার ক্ষতি হচ্ছে নামাজ পড়লে? একজন লোক যদি নামাজ পড়ে, রেল স্টেশনে নামাজ পড়ছে, বাস স্ট্যান্ডে নামাজ পড়ছে, কারো ক্ষতি হচ্ছে? মোটেলে নামাজ পড়ছে, ট্রেনে নামাজ পড়ছে, তোমার কি ক্ষতি? সে তার সিটে নামাজ পড়ছে, সে আপন জায়গায় নামাজ পড়ছে, তোমার কি বিস্তার? তোমার কোনো ক্ষতি হল? তোমার আর্থিক ক্ষতি, তোমার দৈহিক ক্ষতি, তোমার সমাজ বা পরিবেশের ক্ষতি হচ্ছে? হ্যাঁ, সিগারেট পান করে সমাজ দূষিত করা, পরিবেশ দূষিত করা, সেই রকম তো কোনো ক্ষতি নেই, কোনো ক্ষতি করতে নামাজ পড়ে, বরং তার আধ্যাত্মিক উন্নতি হচ্ছে, তার ইমান তাজা হচ্ছে, এইরকম মানুষ তৈরি হলে শান্তি প্রতিষ্ঠিত হবে পৃথিবীতে। নামাজি মানুষ তৈরি যদি হয় তাহলে তারা পাপমুক্ত জীবনযাপন করবে, তাহলে শান্তি কায়েম হবে সেই দেশে। তাহলে আল্লাহ এখানে কাফেরদেরকে উপদেশ দিতে চেয়েছেন, পাপীদেরকে উপদেশ দিতে চেয়েছেন যে একজন মানুষ আল্লাহর বান্দা নামাজ পড়েছে, তাতে তো হবে ক্ষতি, ক্ষতি হচ্ছে, ক্ষতি নেই তো, বরং লাভ রয়েছে তোমাদের। আল্লাহর ইবাদত, আল্লাহর জমিন হলে আল্লাহর রহমত নেমে আসবে, আল্লাহর রহমত নেমে আসলে শুধু একটি ঘরের সাথে সীমিত নেই, তার রহমতের কিছু অংশ তোমরাও পাবে। তোমাদের কিছু গুণা থাকলেও একজন নেক বান্দার মাধ্যমে, তার নেকি, তার ইবাদত বন্দেগি, তার নামাজের মাধ্যমে, তার দোয়ার মাধ্যমে তোমরাও আজাব থেকে উদ্ধার পাবে, ফায়দা হলো। কেন নিষেধ করে তাহলে? কিন্তু আল্লাহর বান্দা নামাজ পড়ছেন, সালাত আদায় করছেন, নিষেধ করছো? আর আয়তাহিন কানা আলাল হুদা, আচ্ছা বলো তো তুমি কি দেখেছো? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আর আয়তা, তুমি কি দেখেছো ইনকান আলাল হুদা, সেই ব্যক্তি ওই যে বান্দা, তিনি যদি সঠিক পথে থাকেন, আলাল হুদা হিদায়তের পথে, সঠিক পথের উপর কায়েম থাকেন, তিনি যেসব কাজ করছেন, যেসব কথা বলছেন, যেসব তার কাজকর্ম, যেসব তার উপদেশ, সবগুলি ভালো, কোন খারাপ পথ নেই, না মিথ্যা রয়েছে, না জালিয়াতি রয়েছে, না ধোকাবাজি রয়েছে, না প্রতারণা রয়েছে, কিচ্ছু নেই, সব ভালো কথা, কথা ভালো বলেন, কর্ম ভালো করেন, ভালো উপদেশ দান করেন। ইনকান আড়াল হোদা, তিনি যদি হিদায়তের উপর কায়েম থাকেন, তিনি যদি সঠিক পথের উপর প্রতিষ্ঠিত থাকেন, আর আমার আদিতা কো অথবা আল্লাহ ভীরুতার আদেশ করেন, তাকুয়া, আল্লাহ ভীরুতা, আত্মসংযমের তাকুয়া, গোনা থেকে বেঁচে থাকার, পরকালে জাহান্নামের আজাব থেকে, দুনিয়ার আজাব থেকে, আখেরাত কবরের আজাব থেকে বেঁচে থাকার জন্য যদি তিনি আদেশ করেন যে আজাব থেকে বাঁচার জন্য ব্যবস্থা নেও, এই কাজগুলি কার ছিল, কার বলেন, কে করতেন এই কাজগুলি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়ছেন, তাকে নিষেধ করছিল এই কাফের। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেদায়াতের পথে সঠিক পথের উপর প্রতিষ্ঠিত ছিলেন, নিজে প্রতিষ্ঠিত ছিলেন, অন্যদেরকেও সঠিক পথের দিকে আহ্বান করতেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে তাকওয়া অবলম্বন করতেন, আল্লাহ ভীরুতা তার মধ্যে ছিল, পূর্ণাঙ্গ মাতা, এবং মানুষকে তাকওয়ার দিকে আহ্বান করতেন, আর আমার আদেশ তাকওয়া, মানুষকে তাকওয়ার আদেশ করছেন, এগুলি কি অন্যায়? তিনি অন্যায় কাজ করছেন, মানুষকে আল্লাহ ভীরুতার দিকে ডাক দিচ্ছেন, মানুষকে দেখছেন পাপ থেকে বেঁচে থাকো, সব জীবন যাপন করো, নিজে হেদায়াতের পথে রয়েছেন, অন্যকে হেদায়াত দান করছেন, তো তারপরেও তার সম্পর্কে এইরকম তোমাদের খারাপ আচরণ, উপদেশ আল্লাহর পক্ষ থেকে কাফেরদেরকে, এইরকম আচরণ করবে একজন মুসলিমের সাথে, একজন মুমিনের সাথে? আরায়তা ইন কাযযাবা ওয়া তাওয়াল্লা, আচ্ছা তুমি কি দেখেছো এই ব্যক্তিকে, যদি সে মিথ্যা প্রতিপন্ন করে, কাযযাবা মিথ্যা মনে করে, একে আবু জাহাল, এখানে আবু জাহালের কথা বলে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলা শেষ হয়ে গেল কয়েকটি গুণের মাধ্যমে, আবদান ইজা সাল্লাম, আরায়তা ইন কানা আলাল হুদা, আও আমারা বিত্তাকওয়া, তিনটি কথা বলা হয়েছে, সে বান্দা নামাজ পড়েন, সে বান্দা হিদায়তের উপর সঠিক পথে প্রতিষ্ঠিত এবং সঠিক পথের দিকে আহ্বান করেন, আর তাকওয়ার আদেশ দান করেন, আল্লাহ ভীরুতার জন্য মানুষকে উৎসাহিত করেন। আর কাফের আবু জাহাল এবং আবু জাহালের চরিত্রের মানুষ যারা, কাযযাবা, প্রথম গুণ হচ্ছে তারা কি করে, মিথ্যা মনে করে, আল্লাহকে মিথ্যা মনে করে, রসুলকে মিথ্যা মনে করে, কোরআনের বিধানকে মিথ্যা মনে করে, পরকালকে মিথ্যা মনে করে, কাযযাবা ওয়া তাওয়াল্লা, এবং বিমুখ হয়, পিঠ ফিরিয়ে দেয়, ভাবি বা হয় না, বরং উল্টো দিকে চলেছে, ওয়া তাওয়াল্লা আলাম ইয়া আলাম বে আন্নাল্লাহ ইয়ারা, তাহলে কাফের যে এই চরিত্রের অধিকারী, সে কি জানে না যে বে আন্নাল্লাহ ইয়ারা, আল্লাহ তাকে দেখছেন, আল্লাহ দেখছেন, সবকিছু দেখছেন, বে আন্নাল্লাহ ইয়ারা, মুমিনকেও দেখছেন, কাফেরকেও দেখছেন, পাপীকেও দেখছেন, সৎ ব্যক্তিকেও দেখছেন, আলাম ইয়া আলাম, সে কি জানে না, এই বিশ্বাস রাখে না বা এই জ্ঞান নেই তাদের, বে আন্নাল্লাহ ইয়ারা, যে আল্লাহ দেখছেন, আল্লাহ প্রত্যক্ষ করছেন। এতে কি রয়েছে, এতে কি রয়েছে, এর আগে বললাম যে আল্লাহ মানুষকে সৎ পথে চালিত করার জন্য দুটি তরিকা অবলম্বন করেছেন, কি, একটা হচ্ছে উপদেশ দান বা উৎসাহিত করা, একটা হচ্ছে ভীতি প্রদর্শন করা, সাবধান করা, ধমক দেওয়া। এতে কি রয়েছে, এই আয়াতে সাবধান করা হয়েছে, সাবধান করা, ধমক দেওয়া কি কথা, আর উৎসাহিত করা হয়নি, দুটি হয়েছে, দুটি দিক আছে, এটা দুটোই দিক আছে, ধমক দেওয়া হয়েছে এই দিক দিয়ে যে আল্লাহ দেখছেন, তুমি যদি পাপ করো, অন্যায় করো, অত্যাচার করো, জুলুম করো, ছাড়বেন না আল্লাহ, আল্লাহ দেখছেন, তাহলে এখানে ধমকের দিক রয়েছে। আর উৎসাহিত করা হয়েছে, উপদেশ দেওয়া হয়েছে বা উৎসাহিত করা হয়েছে কোন দিক দিয়ে, কোন সেন্সে, দেখো আল্লাহ দেখছেন, তুমি তাহাজ্জুদ পড়ছো, নষ্ট হবে না, কেউ দেখেন, আল্লাহ দেখছেন, দান খেরাত করছো, গোপনে অনেক সৎ কাজ করছো, মাতা পিতার সেবা করছো, তারপরেও মাতা পিতাকে সন্তুষ্ট অনেক সময় করা যায় না, ছেলে মেয়েদের লালন পালন করছো, কিন্তু ছেলে মেয়েদের কাছ থেকে কিছুই পাওয়া গেল না, আশা করে, অনেক আশা আকাঙ্ক্ষা রয়েছে, জড়িত রয়েছে তাদের সাথে, ঠিক না, যে বুড়ো হলে এরা কাজে আসবে, কমের পক্ষে ভালো আচার আচরণটা তাদের কাছ থেকে পাবো, ভালো ভাষাটা তাদের কাছ থেকে পাবো, এই আশা করে, সবাই করে, কিন্তু পেলেন না, তাও পেলেন না, ভালো ভাষাও পেলেন না, আদর যত্নও পেলেন না বুড়ো বয়সে ছেলে মেয়েদের কাছ থেকে। এমনই ভাই ভাইদের সাথে আমাদের পরিবেশে, আমরা যেহেতু ছোট ভাইদেরকেও মানুষ করি, বড় ভাইরা লালন পালন করি, কিন্তু ভালো আচরণ পেলেন না, তাদের কাছ থেকে ভালো চরিত্র পেলেন না, ভালো ভাষা পেলেন না, আর আপনি এতদিন যে কষ্ট করে তাদেরকে মানুষ করলেন, আপনার ছেলেরাকে মানুষ করতে গিয়ে আপনাকে হিমশিম খেতে হচ্ছে, কত কষ্ট পেতে হচ্ছে, একটু সাহায্য পেলেন না, তখন মানুষের এই চিন্তা হয় যে হাই ভুল করলাম নাকি, এই ভাইগুলোকে মানুষ করে ভুলই করলাম, একটা ভালো ভাষাও পেলাম না, দুটো সহযোগিতাও পেলাম না, না আর্থিক সহযোগিতা, না পাশে দাঁড়ায় কোনো সময় দুঃখে সুখে, তো কি ভুলই করেছি, এরকম কাজ করা ভুল নাকি? না না না ভাববেন না, দেন আল্লাহ, ইয়ারা আল্লাহ দেখছেন, আল্লাহ তোমাকে এর প্রতিদান দেবেন, তাহলে উৎসাহিত করা হয়েছে। এইভাবে কোরআন নিয়ে গবেষণা করতে হবে। দেখেন একটি ছোট্ট সেন্টেন্স, ছোট্ট আয়াত, আলম ইয়ালম, মানুষ কি জানে না যে আল্লাহ ইয়ারা আল্লাহ দেখছেন, এতে উৎসাহিত করা হয়েছে আর ভীতি প্রদর্শন করা হয়েছে, জান আল্লাহ ইয়ারা কল্লা লা ইল্লাম ইয়ানতাহি, কসিল কালেও নয়, মানে কখনো এই কাফের ক্ষতিগ্রস্ত করতে পারবে না নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, মুসলিমের ক্ষতি সাধন করতে পারবে না, ইসলামকে মুছে দিতে পারবে না, কাল্লা কসিল কালেও নয়, ইসলামকে মুছে দিতে পারবে না, যে নামাজ পড়তে দেবো না এই বলে ইসলামকে মুছে দেবো, মসজিদ তৈরি করতে দেবো না বলে ইসলামকে মুছে দেবে, মসজিদ ভেঙে নেই বলে ইসলামকে মুছে দেবে, কাল্লা কসিল কালেও নয়, কখনো না, সম্ভব নয় এটি। তারপর আল্লাহ রাব্বুল আলামিন ধমক দিচ্ছেন এই কাফেরকে, যে কাফের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ধমক দিয়েছে যে নামাজ পড়লে আমি এই করব সেই করব, লা ইল্লাম ইয়ানতাহি, যদি এই ব্যক্তি এই আবু জাহল বা আবু জাহলের অনুসারীরা লা ইল্লাম ইয়ানতাহি বিরত না হয় এরকম কু আচরণ থেকে, এরকমের খারাপ পদক্ষেপ থেকে, এরকমের ষড়যন্ত্র থেকে যদি বিরত না হয়, ইয়ানতাহি মানে কোন কাজ থেকে বেঁচে থাকা বা সতর্ক থাকা, বিরত থাকা, লাইন নাম জানতে যদি বিরত না হয়, সে যে বলে না আমি কষ্ট দেবই, মোহাম্মদকে আঘাত করবই, মুসলিমকে আঘাত করবই, এইরকমই করতে থাকে, যদি লাইন নাম জানতে চোর চুরি করতেই থাকে, ডাকাত ডাকাতি করতেই থাকে, ব্যাপক অর্থ, যদিও এই আয়াতটি নাযিল হয়েছে বিশেষ একটি ক্ষেত্রে, লানাসাম বিন নাসিয়া, তাহলে তার নাসিয়া, নাসিয়া নাসিয়া বলা হয় কপাল, কপালের আরবি হচ্ছে নাসিয়া, পেশানি, তো এই নাসিয়া কপাল বলে এই কপালের কাছাকাছি অর্থাৎ অগ্রভাগের যে কেশগুচ্ছ রয়েছে, অগ্রভাগে যে চুল রয়েছে, এই চুলকে উদ্দেশ্য করা হয়েছে, বুঝতে পেরেছে, নাসিয়া মানে কেশগুচ্ছ নয়, যে অনুবাদকরা অনুবাদ করেছে এইভাবে যে তোমার সামনের দিকের চুল ধরে তোমাকে হেঁচড়াবো, বুঝতে পারছেন, তো এই সামনের দিকের চুলকে নাসিয়া বলে, নাসিয়া আল আসলে কপালকে বলা, কিন্তু কপাল বলে কপালের কাছাকাছি যে প্রথম ভাগের চুল রয়েছে এই চুলকে কেশগুচ্ছকে উদ্দেশ্য করা হয়েছে। যেমন কোরআনে কারিমে বক্ষ বলে কলব, হার্টকে, হৃদয়কে, অন্তরকে উদ্দেশ্য করা হয়েছে, ইন্নাল্লাহ আলিমুন বিযাতি সুদুর, বুকে যা আছে, সুদুর সাদর মানে কি, বক্ষ, বুক, তো বক্ষে যা আছে আল্লাহ জানেন, বক্ষে মানে কি, তলবে, অন্তরে যা আছে, অন্তরে তোমার ইমান আছে, কুফরি আছে, কপটতা আছে, শিরক আছে, আল্লাহর ভালোবাসা আছে, নাগাইরুল্লাহর ভালোবাসা আছে, পীর ওয়ালি মুর্শিদ আর কবর মাজারের ভালোবাসা আছে, ইন্নাল্লাহ আলিম বিযাতি সুদুর, তোমার অন্তরে ভালো উদ্দেশ্য আছে, খারাপ উদ্দেশ্য আছে, উদ্দেশ্য করা হয়েছে মানুষের বক্ষে, মানুষের বক্ষে মানে মানুষের হৃদয়ে, তো কোরআনের অলঙ্কারে সামিলেছি যে এইরকম ভাষা ব্যবহার করে আর তার ভেতরের জিনিসকে উদ্দেশ্য করা হয়, তো নাসিয়া বলে এখানে কেশগুচ্ছকে উদ্দেশ্য করা হয়েছে, নাসফা সাফা থেকে, সাফা সিন ফা আইন, সাফা মানে হয় হেঁচড়ানো, কাউকে ধরে টেনে নিয়ে আসা, লানাসফা বহু বচন, আল্লাহ রাব্বুল্লাহ নিজের ক্ষেত্রে বহু বচন অনেক ক্ষেত্রে ব্যবহার করেছেন, ভাব অর্থ হচ্ছে যে আমি হেঁচড়াবো, আমি হেঁচড়াবো বিন্নাসিয়া, তার অগ্রভাগের কেশগুচ্ছ ধরে, যদি সে অন্যায় কাল করতেই থাকে, বিরত না হয় এই সব কু আচরণ থেকে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর জুলম অত্যাচার এবং বাড়াবাড়ি থেকে, তাহলে তার অগ্রভাগের কেশগুচ্ছ ধরে আমি তাকে হেঁচড়াবো, টান দেব, মানে আজাব দেব তাকে, আল্লাহ আল্লাহ করবে মানে আল্লাহর ফেরেশতাদেরকে দিয়ে শাস্তি দেওয়া হবে, নাসিয়াতিন কাযিবাতিন খাফিয়া, নাসিয়াতিন কাযিবাতিন খাফিয়া, এখানে এই হতভাগা আবু জাহালের কপালকে বা কেশগুচ্ছকে দুটি খারাপ গুণে ভূষিত করা হয়েছে, জঘন্য গুণ, এই এমন কপাল, এমন পোড়া কপাল, আমাদের দেশে বলে পোড়া কপাল বলে না, খারাপ খারাপ যা ভাগ্য তাকে বলে কি, হে পোড়া কপাল, হ্যাঁ পোড়া কপাল, তো এমন পোড়া কপাল এই হতভাগা আবু জাহাল ফেরাউনের, যে তাকে আল্লাহ বলছে না সে এমন নাসিয়া, এমন কপাল তার, বা এমন কেশগুচ্ছ যা কাজে বা মিথ্যা বা মিথ্যুক, মিথ্যুক কপাল, মানে সে তো মিথ্যুক মিথ্যুক, তার কপাল মিথ্যুক, তার কেশগুচ্ছ মিথ্যুক, কাজে বা, আর খাতিয়া, খাতিয়া মানে অপরাধী পাপিষ্ট। খাতা মানে ভুল বা গোনা। রব্বানা লা তুআখিজনা ইন নাসিনা আও আখতানা, আখতানা খাতা থেকে যদি আমরা ভুল করি। তো খাতিয়া, খাতিয়া মানে পাপি। তাহলে এই পাপিষ্ট এবং মিথ্যুক কপাল, এই আবু জাহেলের কপাল, আবু জাহেলের কেশগুচ্ছ হচ্ছে পাপিষ্ট এবং মিথ্যুক। এই মিথ্যুক এবং পাপিষ্ঠ অপরাধী কপালের কেশগুচ্ছ ধরে আমি তাকে হেঁচড়াব, আমি তো এই শাস্তি দেব। এখন আবু জাহেলের যা করার তা করুক, আল্লাহ চ্যালেঞ্জ করছেন আবু জাহেলকে। আবু জাহেলের মতো এরকম ফেরাউন যারা জালেম, যারা বাড়াবাড়ি করে তাকে পৃথিবীতে অহংকার করে, তাদেরকে আল্লাহ চ্যালেঞ্জ করছেন। ফালিয়াদ ও না দিয়া, ফালিয়াদ ও ফা মানে অতপর, ইয়াদ ও মানে ডাকা, আহ্বান করা। সে আহ্বান করুক, আমি এই আজাব দেব, শাস্তি দেব যদি সে বিরত না থাকে এই ধরনের খারাপ আচরণ থেকে। বাকি তার যা করো আছে করুক, তার কি আছে ডাকুক তাদেরকে। ফালিয়াদ ও সে আহ্বান করুক, না দিয়া, না দি বলে তাকে পরিষদ বর্গ, সভাসদ, সভার যে মেম্বার থাকে, বডি থাকে, তাদেরকে বলা হয় না দিয়া, না দি, না দি। এই নাদি থেকে নাদুয়া, একটি কমিটিকে নাদুয়া বলা হয়। আজকালকার নতুন আরবিতেও নাদি শব্দ ব্যবহার হয়, ক্লাবকে নাদি বলে আজকালকার, ক্লাবে লেখা থাকে নাদি। বিভিন্ন জায়গায় যেগুলো ক্লাব রয়েছে, যে স্পোর্টস ক্লাব রয়েছে, সেগুলোতে নাদি লেখা। নাদি মানে এখানে হচ্ছে আবু জাহালের সংসদ যারা, তার যে সভার যারা মেম্বার, তার সহচারী, সহযোগী, তাদেরকে আল্লাহ আহ্বান করতে বলছেন যে ঠিক আছে আমি তোমাকে এইভাবে আজাব দেবো তুমি যদি বিরত না থাকো, আগামীতে যদি এইরকম আচরণ করো। ফলে এত না দিয়ে তুমি তোমার সভাসদ যারা রয়েছে, তোমার যারা সংসদ রয়েছে, তাদেরকে ডাকো দেখি, তাদেরকে আহ্বান করো, তারা এসে কতটুকু তোমার সাহায্য সহযোগিতা করে, হেল্প করে দেখিয়ে নি। ফালিয়াদ না দিয়ে কত বড় চ্যালেঞ্জ আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে, এই চ্যালেঞ্জ কে গ্রহণ করতে পারবে? ফালিয়াদ না দিয়ে সনদ ওজ দেওয়ানিয়া, তুমি তোমার সভাসদদেরকে ডাকবে, আমি কাকে ডাকবো, আহ্বান করব, আমার আদেশ হবে এই জাহান্নামের প্রহরীদেরকে, জাহান্নামের আজাবের ফেরেশতাদেরকে। সনাদেশ জবানিয়া, আমি শীঘ্রই, তা মানে শীঘ্রই বা অচিরেই, শীঘ্রই আমি আহ্বান করব জবানিয়া, জাহান্নামের প্রহরীদেরকে, জাহান্নামে যারা পাহারাদার ফেরেশতা তাদেরকে আহ্বান করব, বলবো যে তোমাদের কাল তোমরা করে জ্বালিয়ে দাও, ধ্বংস করে দাও। সনাদেশ জবানিয়া, যে দৃশ্যের কথা একটু আগে বললাম যে হাদিসটিতে, যে এইভাবে যখন সে আক্রমণ করতে যাচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, তখন জাহান্নামের ফেরেশতার আগুন নিয়ে প্রস্তুত, যাকে জ্বালিয়ে দেবো আজকে, ছিন্ন ভিন্ন করে দেবো। সানাদুজ জাবানিয়া, আমিও আমার যে জাহান্নামের আগুনের প্রহরীগণ রয়েছেন, ফেরেশতা রয়েছেন, তাদেরকে আহ্বান করব। দেখো কাল্লা, কুসিন কালেও নাই, তারা এই কাজ করতে পারবে না। তোতে হো, সুতরাং হে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এখন নবী সাল্লামকে সম্বোধন করা হচ্ছে, লা তোতে হো, তার আনুগত্য করবে না, নিষেধ নিষেধন করা হচ্ছে, আবু জালের কথা শুনবে না। আবু জাল বলছে নামাজ পড়বে না, এসে কাবার সামনে শুনবে না। আবু জাল বলছে তোমার দিন প্রচার করবে না, এই নতুন দিন এসে তুমি অন্য জায়গায় যাও, এখানে মক্কায় নয়, শুনবে না। লা তোতে হোক, তার কথা শুনবে না। প্রত্যেক মমিনকে আদেশ রয়েছে, কোন আল্লাহ দ্রোহী, ইসলাম দ্রোহী বা কোনো ফাসেক, কোন যদি তাগুত, সীমা লঙ্ঘনকারী, বাড়াবাড়ি করি, যদি আল্লাহর বিধান পালন করতে নিষেধ করে, ফরজ ওয়াজিব আদায় করতে নিষেধ করে, নামাজ রোজা হজ যাকাত কুরবানি পালন করতে নিষেধ করে, পর্দা পালন করতে নিষেধ করে, না মুখের উপরে নেকাব দেওয়া যাবে না, আমাদের দেশে যদি লেখাপড়া করতে স্কুল কলেজ ইউনিভার্সিটি যেতে নেকাব দেওয়া যাবে না, না তোতে হো, আল্লাহ বলছেন আল্লাহ দ্রোহীদের আনুগত্য করবে না, আল্লাহ দ্রোহীদের, ইসলামের শত্রুদের, আল্লাহর শত্রুদের আনুগত্য করবে না, তোতে হো, নিষেধ বর্জনীয়। তাহলে কাফের আনুগত্য, ইসলাম দ্রোহীদের আনুগত্য, নাস্তিকদের আনুগত্য, যারা ধর্ম নিরপেক্ষতে বিশ্বাসী তাদের আনুগত্য করা নিষিদ্ধ, লাততে আহো, তাদের কথা শুনবে না। ওয়াসজুদ ওয়াকতারিব, আর আদেশ কি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এখন আদেশ করা হচ্ছে, ওয়াসজুদ, তুমি সিজদা করতে থাকো, তুমি সিজদা করতে থাকো, অর্থাৎ সালাত কায়েম করতে থাকো, নামাজ পড়তে থাকো। শুধু আলাদা হয়ে কোনো সিজদা নেই, যেখানে আল্লাহ সিজদার আদেশ করেছেন তার অর্থ হচ্ছে সালাতের মাধ্যমে সিজদা করা, নামাজের মাধ্যমে সিজদা করা। শুধু সিজদা রয়েছে, নামাজবিহীন সিজদা মাত্র কোন ক্ষেত্রে, সেজদায়ে তেলাওয়াত। কোরআনে 15টি জায়গা রয়েছে, 15টি আয়াত রয়েছে যেখানে কি রয়েছে, সেজদা রয়েছে 15টি। কিছু কিছু মজাবে 14টি আছে, না একটি তারা ছেড়ে দিয়েছে, যারা ছেড়েছে সূরা হজে 2টি সেজদা, সূরা হজে 2টি সেজদা আছে, 2টি সুন্নত, তার একটি করে আরেকটি করে না, যেমন হানাফি মজাহের ভাইয়েরা একটি করে আরেকটি করে না, সুন্নতের খেলাফ পনেরোটি সেজদা আছে, সাফেরও চোদ্দটি করে, আবার ওদের আরেকটি ত্রুটি, কিন্তু তারা পনেরোটি করে না, তারা চোদ্দটি করে কিন্তু সুরা হজের তারা দুটি করে, ঠিক করে, মানে ওখানে হানাফিদের বিরোধিতা হলো, কিন্তু সুরা হজের একটি সেজদা করে না। মজার কথা, বুঝতে পারছেন? তাহলে বোঝা গেল যে সাফি মজাহ আর হানাফি মজাহ এগুলি আল্লাহ প্রদত্ত নয়, আল্লাহ নাজেল করা নয়, এগুলি মানুষের ইজতিহাদ, ওলামাদের ইজতিহাদ, অর্থাৎ তাদের গবেষণার ফল। কোরআন হাদিস নিয়ে গবেষণা করেছেন, গবেষণা করতে গিয়ে মানুষের গবেষণায় ভুল থাকতে পারে, এ ভুল হচ্ছে। হানাফি মজাহের চোদ্দটি সেজদা একটি সেজদা ছেড়ে দিয়েছে সুরা হজ, আর সাফি মজাহের চোদ্দটি সেজদা সেখানে সুরা সাদের সেজদা ছেড়ে দিয়েছে। মালিকি মজাহে এগারোটি সেজদা, মালিকি মজাহে আবার এগারোটি সেজদা, ওরা ছেড়ে দিয়েছে শেষ দিকে কোরআনের শেষ ভাগের যে কটি সেজদা আছে সেটি ছেড়ে দিয়েছে, সুরা নাজিম থেকে শুরু করে সুরা নাজিমে, সুরা ইনশিকাক, আর সুরা ইকরা বিসমে, এই যে সেজদা, সেজদা সুন্নাতে মুআক্কাদা, সেজদার হুকুম হচ্ছে সুন্নাতে মুআক্কাদা, ওয়াজিব নয়, ওয়াজিব নয়, ওই হানাফি মাযহাবের কারণে আছে ফরজ তারপরে ওয়াজিব, সুতরাং তারা ওয়াজিব বলে থাকে, ওয়াজিব নয়, সুন্নাতে মুআক্কাদা সেজদা করবে, আর সুন্নাতে মুআক্কাদা মানে অধিকাংশ সময় করা হয়েছে, কখনো কখনো ছাড়া হয়েছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার সেজদা করলেন না, লোকের টাকা ছোটার দিকে যেতেন, সেজদা করলেন না, সেজদার আয়াত পাঠ করলেন, তখন তিনি বললেন যে দেখো তোমাদেরকে, তোমাদের মতো যারা অনভিজ্ঞ যাদের জ্ঞান নেই তাদেরকে জানিয়ে দেওয়ার জন্য যে লিতালমু ইন্নাহা সুন্নাহ, যাতে করে জানতে পারো যে এটি হচ্ছে সুন্নাত, ফরজ ওয়াজিব নয়, ফরজ নয়, সুন্নাতে মুআক্কাদা। নবী সাল্লাল্লাহু আলাইহি সেজদা করেছেন, আর কোরআনে কারিমে সেজদা করতে বলা হয়েছে, মানে সেজদার আয়াতে শুধু সেজদা করতে বলা হয়নি, বরং সেজদা মানে ইবাদত করতে বলা হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সেজদার আয়াত আসলে সেজদা করেছেন, নামাজের মধ্যেও সেজদা করেছেন, নামাজের বাইরেও সেজদা করেছেন, সুতরাং সেজদা করবে, সেজদা করবে। তাহলে এই একটি সেজদা নামাজ বিহীন সেজদা, সেজদায় তিলাওয়াত, এর জন্য ওযু শর্ত আছে কি? ওযু শর্ত নেই, ওযু শর্ত নেই। কোরআন স্পর্শ করার জন্য অধিকাংশ ওলামাদের নিকটে ওযু শর্ত, কিন্তু কোরআন স্পর্শ ছাড়াও তো কোরআন তিলাওয়াত হতে পারে। সূরা ইকরা বিসমে মুখস্থ আছে, মুখস্থ পড়ছেন, কোরআন স্পর্শ করে নাই, তাহলে ওযু করতে যাবেন সেজদা করার জন্য নাকি? যদি বলেন যে সেজদা তেলাওয়াতে যাবেন ওযু শর্ত, তাহলে ওযু করে আসতে হবে, তারপরে সেজদা হবে, ঠিক কিনা? তাহলে মশলা ভালো করে বুঝে রাখেন যে কোরআন মুখস্থ তেলাওয়াতের জন্য ওযু শর্ত নেই, আর যখন শর্ত নেই তখন সেজদা তেলাওয়াতের জন্য ওযু শর্ত নেই। আর একটি নামাজবিহীন সেজদা আছে, সেটি হচ্ছে সেজদায়ে শুকর, শুকরানা সেজদা। ইবনে মাজাহতে হাদিস রয়েছে যে নবী করিম সাল্লামের কাছে যখন কোনো খুশির খবর আসতো, সুসংবাদ আসতো যে যুদ্ধে মুজাহিদিনরা গিয়েছেন, আর ওই নবী সাল্লাম কিছু কিছু যুদ্ধে যেতেন না, অভিযান পাঠাতেন, সাহাবাইকার সেখান থেকে কামিয়াব হয়ে আসতেন, খবর পেয়ে গেলেন, আগে একজন সংবাদদাতা এসে খবর দিল যে মুতার যুদ্ধে জয়ী হয়েছেন। মনে করেন নবী সাল্লাম যখন এইরকম সুসংবাদ পেতেন, বা অমুক এলাকার লোকের কালেমা পড়ে মুসলমান হয়েছে, অমুক গোত্রে এতটি লোক মুসলমান হয়েছে, খুশির খবর, সুসংবাদ, এজা আতাহু আমরুন ইয়াসিরুহু, নবী সাল্লামের কাছে যখন এমন কোন খবর আসত যাতে তিনি খুশি হতেন, খাররা সাজেদান শুকরান লিল্লাহি তাআলা, তখন মহান আল্লাহর জন্য সেজদায় পড়ে যেতেন, সেজদায় অবনত হয়ে যেতেন। তাই যখনই খুশি খবর আসবে তখনই সেজদা করে নেওয়া সুন্নাত। আমরা সেজদার জন্য আবার টাইম টেবিল করি, টেলিফোন আসলো যে হ্যাঁ ছেলে ঘরে ছেলে জন্মেছে, মেয়ে জন্মেছে, আমাদের এক ভাই আজকে বলছিল যে মেয়ে জন্মেছে, তারপরে তখন সেজদা করলেন না, গেলেন দোকান থেকে আবার বিশেষ করে, তারপর রাত্রে গিয়ে উজু করে সেজদা, না না না, যখনই খবর আসলো টেলিফোনে সাথে সাথে টেলিফোনটা রাখলে না সেজদা করেন, এই তো সুন্নাত তরিকা জি, তারপর সেজদা করেন। এখন তো শুকরিয়া আদায় করেন, আল্লাহ বলেন শুকরিয়া আদায় করলে কি করবো, আল্লাহ কি বলেছেন শুকরিয়া আদায় করলে কি করবেন, আল্লাহ বাড়িয়ে দেবেন। তো যদি যেমনই খবর পেলেন আমার ছেলে মেয়ে জন্মেছে, তখনই সেজদা করলে আল্লাহ কি করবেন, বাড়িয়ে দেবেন, মানে আপনার ছেলে হায়াত বাড়িয়ে দিতে পারেন, আপনার ছেলের সুস্থতা বাড়িয়ে দিতে পারেন, তাই না, আল্লাহ আপনার ছেলের আপনার মেয়ের রিজিক বাড়িয়ে দিতে পারেন, লাজিবান্নাকুম, আল্লাহর ওয়াদা, কোরআনের কথা, লাইন শাকারতুম লাজিবান্নাকুম, শুকরিয়া আদায় করে বাড়িয়ে দেবেন, শুকরিয়া আদায় করতে যে না একটি শুকরিয়া সেজদা একটি, তেলাওয়াতের সেজদা একটি, সিজদা সহ শুরু দিচ্ছি, সিজদা সহ মানে নামাজে যে ভুল হলে সিজদা হয়, জি অবশ্যই, কিবলা তো আর অতি হবে যথাশব্দ, আল্লাহকে সিজদা করলেন তো কিবলা হবে না, বাড়া কিবলা ছাড়া, এই দুটি সিজদা হচ্ছে নামাজবিহীন, এছাড়া কোন সিজদা নেই, না নামাজের মধ্যে নফল নামাজ পড়েন দুই রেখা, তার সেজদা করেন দীর্ঘ সেজদা করে আর ওই সেজদা পড়ে পড়ে দোয়া করেন, কিন্তু এমনি সেজদা আর সেজদা পড়ে পড়ে দোয়া করছেন নামাজ বিহীন এরকম কোন সেজদা না, এটি একটি বিদাত। আর এই বিদাত আমাদের এক শ্রেণীর ভাইদের মাঝে রয়েছে। কেউ বলতে পারেন? আমি নাম নিজে বলতে চাই না, কে বলতে পারবেন? আছে কারো জানা? আমি এই বক্তৃতায় দেখেছি, বসে আছি বসে আছি, আমি কয়েকবার দেখেছি এরকম, আরো কোথাও কোথাও দেখেছি, বসে আছে নামাজ পড়ছি আর আমি দেখছি লোক সালাম ফেরার পরে বসে আছে, এমনি দেখছি এদিন সে তাকাচ্ছে, তারপরে হঠাৎ করে একটা সেজদা দিল, হঠাৎ করে একটা সেজদা দিল, সেজদা দিয়ে উঠে হাঁটা দিল, ভাবলো যে লোকটাকে ধরবো ধরে কথা বলবো যে ব্যাপারটা কি, কোনো সেজদা দিলেন না আর তোমার ও ধাও আমার নামাজ শেষ হতে হতে উঠতে বেরিয়েছিলাম সেরে ধাও। এইরকম সেজদা আছে আমাদের দেশের উপমহাদেশের লোকদের মধ্যে, ইন্ডিয়া পাকিস্তান বাংলাদেশের লোকেরা এইরকম সেজদা করে থাকে, এক শ্রেণীর লোকেরা। কারা তারা, কোন আকিদায় সেজদা করে? হাদিস বলতে তাদের অভাব, হাদিসে সেজদার ফজিলতের কথা রয়েছে, কিন্তু সেজদা মানে নামাজ সহ সেজদা। যদি সেজদা মানে শুধু সিম্পল সেজদা হতো তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি প্র্যাকটিক্যাল করতেন না, বলেন সেজদা মানে যদি সেজদা হয় নামাজ ছাড়া তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি এর আমল করতেন না, এর বাস্তবায়ন করতেন না? অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সম্পর্কে মা আয়েশা কি বলছেন, কানা খুলো কহু আল কোরআন, তার চরিত্র সম্পর্কে জিজ্ঞাসা করা হলে তিনি কি বললেন, নবী সাল্লাম চরিত্র হচ্ছে কি কোরআন, তার চরিত্র কোরআন, মানে কোরআন হচ্ছে থিওরিক্যাল, আর যদি প্র্যাকটিক্যাল দেখতে চাও তাহলে নবী করিম সাল্লামকে দেখে নাও, কোরআন আল্লাহ সেজদার কথা বলছেন, হাদিসে নবী সাল্লাম সেজদার কথা বলছেন, আর স্যাম্পল কোন সেজদা নবী সাল্লাম করছেন না নামাজবিহীন, এই সেজদা তেলাওয়াত আর সেজদা শুকুর ছাড়া। তাহলে এই সেজদা পেলে কোথায় যে নামাজ শেষ হয়ে গেছে আর তারপরে বসে থাকতে থাকতে একটা সেজদা দিয়ে টান দিলেন, এই সেজদা কোথায়? এই সেজদা নেই। আমাদের চিল্লার ভাইদের কাছে সেজদা দিতে দেখেছি, তাদের আকীদাতে এই ফজিল এই সেজদার ফজিলত আছে, এই সেজদা নেই, বিদাত হয়ে এসেছে। কি বলছিলাম, আল্লাহ বলছেন যে এখন হে নবী তুমি করো, কি করবে, ওয়াক্তাদিব, সেজদা করো, ওয়াক্তাদিব, এবং এই সেজদার মাধ্যমে কি করো, আমার নৈকট্য অর্জন করো, ইকতারিব, কুরবত থেকে করিব, করিব মানে কাছে, ওই করিব থেকে ওয়াক্তারিব, তুমি আমার নৈকট্য অর্জন করো। তাহলে কিভাবে নৈকট্য অর্জন হবে তাও আল্লাহ বলে দিয়েছেন, কিভাবে নৈকট্য অর্জন হবে, সেজদার মাধ্যমে। আর সেজদার তাফসীর কি নবী সাল্লাম করেছেন, নামাজের মাধ্যমে, নামাজের মাধ্যমে মানে ফরজ ছাড়াও সুন্নাত, নফল, তাহাজ্জুদ, ইশরাক, চাস, যখন মসজিদে বসে আছেন কোরআন তেলাওয়াত করতে পারছেন না বা কোরআন তেলাওয়াত করে অনেক করেছেন বিরক্ত হচ্ছেন এখন শুধু কোরআন তেলাওয়াতে, তখন নামাজ শুরু করে দেন, মসজিদে চলে গেছেন সাহায্য সময় জমার দিনে আর বেশ কিছুক্ষণ তেলাওয়াত করলেন, অনেকে তো তেলাওয়াতই জানান না, তো বসে শুধু তাকাচ্ছেন একবার এদিকে দেখছেন একবার এদিকে দেখছেন একবার এদিকে দেখছেন, না এইরকম তারা করছেন, নামাজই পড়েন কমপক্ষে, বসে থেকে লাভ কি, কিছুক্ষণ জিকির আজকাল সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার করেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, করেন নামাজ পড়েন, ওয়াসজুদ, বেশি বেশি সেজদা করেন, নামাজ পড়েন, ওয়াক্তারিব, এবং এই সেজদা নামাজের মাধ্যমে আল্লাহর নৈকট্য অর্জন করুন। এই যে নামাজের মাধ্যমে নৈকট্য অর্জন করতে হবে এবং সেজদার মাধ্যমে আল্লাহর সবচেয়ে বেশি নৈকট্য হাসিল হয়, এর প্রমাণ হাদিস আছে, এর প্রমাণ হাদিস আছে, হাদিস কারো জানা আছে এই সম্পর্কে, যে সেজদার মাধ্যমে আল্লাহর নৈকট্য হাসিল হয় এবং সবচেয়ে বেশি কাছে হয়ে যায় মানুষ আল্লাহর কখন, যখন সেজদা করে। এই বুখারী হাদিস, আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদুন, আকরাবু মায়াকুনুল আব্দু মির রাব্বিহি, বান্দা সবচেয়ে বেশি নিকটবর্তী হয়ে যায় আল্লাহর, তার পালনকর্তা তার রবের, কখন, ওয়া হুয়া সাজিদ, যখন সেজদায় অবনত হয়ে যায়, সেজদায় পড়ে গেল। আর সেজদায় পড়ে কি বলছেন রহস্য চিন্তা করুন, কেমন ভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি আমাদেরকে দোয়া এবং তাসবিহ শিখিয়েছেন। সেজদায় পড়ে আপনার মাথা উঁচু ছিল, সাড়ে তিন হাতের মানুষ, এই লম্বা মানুষ, তারপর ওই মাথাকে, মাথা সবচেয়ে উঁচু, পা, বডি, বডির সমস্ত অংশের উপরে মাথা, সেই মাথাকে সবচেয়ে নিচে নিম্নে নামিয়ে দিলেন আপনি, একেবারে মাটিতে ধুলোতে লুকিয়ে দিলেন, কেন তাই না? আর তারপরে বলছেন কি আপনি, সুবহানা রব্বিয়াল আলা, আলা মানে মহান, সুউচ্চ, সুউচ্চ, আপনি নিজেকে একেবারে নিম্ন নামিয়ে দিয়েছেন, আর আল্লাহকে বলছেন আল্লাহ তুমি পাক পবিত্র, যিনি আমার রব, আলা, সুউচ্চ, যিনি সবচেয়ে উর্ধ্বে, সবকিছুর উর্ধ্বে, যিনি রব্বিকাল আলা, আল্লাহর আদেশ, আপনি সুবহান রব্বিয়াল আলা, নিজেকে কত ছোট মনে করছেন আল্লাহর দরবারে, যে আপনি আপনার সবচেয়ে উঁচু যে অংশটি দেহের, মাথা, কপাল, আর সবচেয়ে সম্মানিত, আবার শুধু উঁচু নয় সবচেয়ে সম্মানিত, মানুষের চেহারা, মানুষের মুখমণ্ডল, মানুষের মাথা, এ সবচেয়ে সম্মানীয় নিজের দেহের মধ্যে, সেটাকে মাটিতে লুটিয়ে দিলেন, আর আল্লাহকে সম্বোধন করে বলছেন সুবহান রাব্বিয়াল আলা, আল্লাহ তুমি আলা আর আমি আসফাল, সবচেয়ে নিম্ন আমি আল্লাহ। আল্লাহ দোয়া শুনবেন না? আল্লাহ সবচেয়ে বেশি নৈকট্য অর্জন করতে পারবেন না আপনি? তাই নবী বলছেন আকরাব মায়া কুরুল আব্দুর রব্বিদুন, সেজদার অবস্থা সবচাইতে বেশি কাছাকাছি হয়ে যায় মানুষ আল্লাহ, তখন কি করবে? তাই নবী বলছেন সাজিদ দোয়ায়ে, তোমরা সেজদার অবস্থায় দোয়াতে কি করো? ইজতিহাদ করো, ইজতিহাদ মানে পরিশ্রম করো, পরিশ্রম করতে বলা হয়েছে। দুইবার তিনবার দোয়া করলাম আল্লাহ মাগফির আল্লাহ মাগফির আল্লাহ তুমি মাফ করো আল্লাহ তুমি মাফ করো আল্লাহ মাফ করো, বাস না, সাজিদ মেহনত করো, নেবই নেবই আল্লাহ, তোমার ছাড়া আর আমার কোনো উপায় নেই, তোমার ছাড়া যাবো কোথায়, আমি নেবই তোমার কাছে আল্লাহ, তোমার কাছে গোনা খাতার মাফ নেবই আল্লাহ, তোমার কাছে আমার এই দরখাস্ত পূরণ করে নেবই আল্লাহ, আমার রিজিকের বরকত নেবই আল্লাহ, আমার জান্নাত আমি নেবই আল্লাহ তোমার কাছে। এই জন্য হাদিসে বলা হয়েছে যে দোয়া করবে তখন এল হার সাথে, মানে একবার পিট করে আল্লাহ না ছোড় বান্দা হয়ে ধরো আল্লাহকে, যে আমি তোমার ছাড়া কিচ্ছু যাই না, নেবই আল্লাহ তোমার কাছে। যেমন এইরকম না ছোড় হয়ে যখন মা বাবাকে ছেলেরা ধরে আর পারা যাবে না, ছেলেকে পারা যাবে না, আমরা দেখি ছোটতে যখন না ছড়িয়ে ধরলাম, জলসা অজমহফিল আছে কোনো জায়গায় কিছু খেতে হবে, টাকা পয়সা নিতে হবে, দাদা দাদির কাছে নানা নানির কাছে বা বাবা মায়ের কাছে না ছড়িয়ে ধরে নেন, দেখি ছাড়বে না, একবার দুইবার চারবার বললে হয়তো দেয় না, কিন্তু বারবার যখন একবার না ছড়িয়ে ধরেছেন, জেব শুরু করেছেন, তখন আপনার জেব পূরণের জন্য দু টাকা হলেও দেবে আপনাকে, এক টাকা হলেও দেব, ঠিক না? তো ওইরকম ভাবে আল্লাহকে ধরতে হবে না ছড়িয়ে, পরিশ্রম করো মেহনত করো, তাহলে কি হবে? ফাকা মেনু নাই ইস্তাজাবালকুম, আশা করা যায় যে তোমাদের দোয়া কবুল হবে। আর একটি হাদিস শুনেন এই ক্ষেত্রে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর একজন সাহাবী ছিলেন রাবিয়া ইবনে কাব আল আসলামী, আসলাম গোত্রের রাবিয়া ওই লোকের নাম, যুবক ছেলে, নবী সাল্লামের খেদমত করতেন, নবীলামের কাছাকাছি থাকতেন, ওজুর পানি প্রয়োজন হলে থাকতে ওজুর পানি এনে দিয়ে দিলেন, যদি ইস্তিনজা প্রয়োজন হলে তো পাথর এনে দিয়ে দিলেন, তো এইভাবে খেদমত করতেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো বলছেন যে রাবিয়া সালমি, কিছু চাও আমার কাছে, তুমি তো কাজকর্ম করছো, তো কিছু যদি তোমার প্রয়োজন হয় বলো চাও। নবীলামের উদ্দেশ্য যে হয়তো কিছু চাইতে পারেন, যে রাসূলুল্লাহ আমাকে একটা উট দিয়ে দেন সওয়ারির জন্য, অথবা গনিমতের কিছু ধন সম্পদ দেন যাতে আমার কিছু আর্থিক সচ্ছলতা আছে, তিনি চাইবেন হয়তো, সাইনি আমার কাছে কিছু চাও। তখন সে সাহাবি যুবক, যুবক এইরকম যুবক হতে হবে, সে বলছে যে ইয়া রাসূলুল্লাহ মরা ফাঁকা টাকা ফেল যান না, আসআলুকা মরা ফাঁকা টাকা ফেল যান না, আমি আপনার সাথে জান্নাতে থাকতে চাই, জান্নাতের সাথী হতে চাই, রফিক, মরা ফাঁকা রফিক থেকে, রফিক মানে সঙ্গী, আমি আপনার জান্নাতের রফিক হতে চাই, সাথী হতে চাই। কোথায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু আসা যুবকের, নবীর সাথে এখানে আছে, নবীর কাছে থাকতে পারছি, নবীর খাদেম হলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে আছি, কাছে আছি, কাছাকাছি থাকতে পারছি, ইয়া রাসূলুল্লাহ ইন্তেকালের পরে জান্নাতে যাতে করে আপনার কাছাকাছি থাকতে পাই, আসআলুকা মুরাফাকা তাকসিল জান্না। তখন নবী বলছেন না আমাদের গালে, ঠিক আছে এটা, কিন্তু আর কিছু চাও? নবীর উদ্দেশ্য যে ছেলেটা খেদমত করছে, তো কিছু চাও, দেবো তাকে কিছু, আসছে গানিমাতের ধন সম্পদ আসছে, অনেকে নিয়ে যাচ্ছে, চান কিছু চাও, আমাদের গালে আর কিছু চাও? তখন সেই যুবক বলছে যে হো আজাতা, ওইটাই চাই আমি শুধু, সুবহানাল্লাহ, হওয়া দরকার, আমি শুধু ওইটাই চাই। নবী সাল্লাম বলছেন যে ঠিক আছে, তবে সেটি আমার হাতে যেহেতু নেই, নবী হাতে কি ক্ষমতা আছে, নবী সাল্লাম এসে দিয়ে দেবেন, হ্যাঁ চলো আমার সাথে তোমার জন্য তিনি চলে যাবো, এই ক্ষমতা আছে নবী সাল্লামের, কারো নেই, যদি নাবির ক্ষমতা না থাকে তাহলে কোনো অলিয়া অলিয়ার ক্ষমতা আছে, হ্যাঁ পীর বিবির মুর্শিদের আছে, আমাদের এক ভাই বলছিলেন যে যখন ওই পীর সাহেবের মহফিল হয় বাংলাদেশে, বিশেষ এক পীর, আর যে পীরকে কামেল পীর মনে করা হয় বাংলাদেশে, ওই পীরের মহফিল হয়, সেই মহফিলে ওই আমাদের ওই ভাই এখানে এসে আল্লাহ হেদায়ত করেছেন তাকে, তিনি বসতেন, তার বাবা ওই পীরের মরিদ ছিলেন, তো বাবার সাথে বসতাম, তো ওয়াজ করছেন কবর আজালের, খুব ওয়াজ করছেন জান্নাতের, জাহান্নামের ওয়াজ করছেন, ওয়াজ করার পরে বয়াত নিচ্ছেন, আর বলছেন দেখো শেষখানে কেঁদে কেঁদে বলছেন যে তোমরা আমার মরিদ হলে তোমাদেরকে ছেড়ে একা আমি জান্নাতে যাবো না, তোমাদেরকে ছেড়ে একা আমি জান্নাতে যাবো না, ইসলাম একা আমি যাবো না, তোমাদেরকে নিয়েই যাবো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এই কথা বললেন না এই রবিয়াকে, অথচ নবী, সেই কোন নবী, অন্যান্য নবীর মতো নবী, শুধু নবী রসুল, আর শেষ নবী খাতামুল আম্বিয়া সৈয়দুল মুরসালিন, নবীদের সরদার যিনি, আফজালুল বাশার, সৃষ্টির সেরা যিনি, সৃষ্টির সেরা যিনি, তিনি কি বলছেন? এ কথা বললেন যে ঠিক আছে তোমাকে দিয়ে দিলাম, তোমাকে সাথে নিয়ে যাবো, বললেন একটি শহরের মতো এ কথা নবী করিম বললেন না, যেহেতু নবী করিম সাল্লাল্লাহু ক্ষমতার বাইরে, জান্নাতের সাথে নিয়ে যাওয়া নবী সাল্লাল ক্ষমতার বাইরে, আল্লাহর ক্ষমতা আল্লাহর কাজ। তাই নবী কাছে বলেন ঠিক আছে, তবে তুমি কিছু কাজ করো যার মাধ্যমে আমার সাথে থাকতে পারবে। আইনি আলা নাসিকা বিকাসরাতি সুজুদ, কথাটি ভালো করে মনে রাখবেন, আইনি আলা নাসিকা বিকাসরাতি সুজুদ, আমাকে সাহায্য করো যখন আমার সাথে যেতে চাইছো, তখন আমাকে আইনি মানে আমাকে সাহায্য করো যাতে করে তোমাকে নেওয়ার মতো আমার মধ্যে যোগ্যতা হয় যে নিতে পারবো, তুমি থাকবে আমার কাছাকাছি আর তোমাকে নিতে পারবো। আইনি আলা নাসিকা, তোমার ক্ষেত্রে আমাকে সাহায্য করো, বেকাসরাতি সুজুদ, বেশি বেশি কাতরা মানে কাসির থেকে বেশি বেশি সেজদা করি, বেশি বেশি সেজদা করি, বেশি বেশি নফল নামাজ পড়ে, বেশি বেশি তাহাজ্জুদ পড়ে, বেশি বেশি ইশরাকের নামাজ পড়ে, বেশি বেশি চাষের নামাজ পড়ে, বেশি বেশি যে কোনো সুন্নত নামাজ বা অন্যান্য নামাজ, হিন্দু নফল নামাজ যখন ফিরে আছেন তারাবি পড়ে, কেয়ামুল্লাইল করে। আইনি আলা নাসিকা বেকাসরাতি সুজুদ, যদি বলতেন যে হ্যাঁ ঠিক আছে তোমার যখন দরখাস্ত মঞ্জুর করলাম তোমাকে ছাড়া আমি জান্নাতে যাব না, তাহলে পীরদের একটা রাস্তা বের হতো যে আমরাও যখন পীর আর নবীর উম্মত আর আমরা আল্লাহর ওলি ওলি দাবি, তাহলে আমরাও এরকম পারবো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কথা বললেন না, তো যাবে না, আচ্ছা সেজন্য সাথেই রাখবে। আইনি আলা নাফসিকা বিকাসরাতি সুজুদ, আল্লাহ হিদায়ত করে, হয়তো তারা তাদের হয়তো এতটুকু জ্ঞান হয়নি ইসলাম সম্পর্কে, অনেকে পীর হয়েছে হয়তো অবাক যে পীরের ছেলে পীর। আমাদের এক ভাই এসছেন দিনাজপুর থেকে, দিনাজপুর আর আপনার জয়পুর হাট, বলছে যে সেই এলাকার পীর হচ্ছে একজন যুবক, বিশ বাইশ বছরের পীর, বিশ বাইশ বছরের পীর, মানে তার বাবা পীর ছিল বা তাকে খলিফা বানিয়েছে, আগের পীর তাকে খলিফা বানিয়েছে, খলিফা পর্যন্ত মানে তার জানাসীন মানে ইস্তালাফে শিখতে বানিয়েছে, গদ্দিনাসীন মানিয়েছে। তো সেই এলাকার খবর মানে চাক্ষুষ দেখা খবর, দেখে এসে যেভাবে বলেছেন বিশ্বস্ত ব্যক্তি, তো বলছেন যে সেই এলাকায় দেখলাম যে পীর সাহেব ওই বাইশ বছরের যুবক পীর সাহেব টমটমে, টমটম যেন ঘোড়ার গাড়ি, ঘোড়ার গাড়িতে যাচ্ছে আর সাত বছর সত্তর বছর আশি বছরের বুড়ো পিছন দিক থেকে দৌড় দিচ্ছে ঘোড়া গাড়ির পিছনে পিছনে, ওই পীর সাহেবের যে ঘোড়া গাড়ি, ঘোড়া গাড়ি ছুটে যাচ্ছে তার পিছনে যতদূর পর্যন্ত সম্ভব দৌড় দেওয়া, বিদায় করার জন্য দৌড় দিচ্ছে আর সব বরকত হাসিল করছে, কি স্পর্শ করছে, কি কিছু করছে, হ্যাঁ পানের পিক পড়লে ধরবে আর ধরে গায়ে মুখে মাখবে, এই বরকত হাসিল করছে পীর সাহেব, বাইশ বছরের পীর আর মুরিদরা হচ্ছে কেউ ষাট সত্তর আশি নব্বই আর নারী পুরুষ সবাই, নাউজুবিল্লাহ, হিন্দু ইসলামের চিত্র এক শ্রেণীর লোকদের। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন বেশি বেশি সেজদা অর্থাৎ নফল নামাজ পড়ে আমাকে সাহায্য করো যাতে করে তোমাকে সাথে নেওয়ার জন্য আমার মধ্যে যোগ্যতা হয় যে তোমাকে নেওয়া যাবে, তুমি ওই যোগ্য হয়েছে যে তোমাকে সাথে আল্লাহ রাখবেন। অমানিয়াতি ইল্লাহুর রাসূল, আল্লাহ বলেছেন যারা আল্লাহ এবং রাসূল আনুগত্য করবে, ফাউলাইকা মাল লাযিনা আনাম আল্লাহু আলাইহিম, তারা পুরস্কৃতদের সাথে থাকবেন, কাদের সাথে, মিনান নবিয়্যিন, নবীদের সাথে, সিদ্দিকিন ওয়া শুহাদা ওয়া সালেহীন, তাদের সাথে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআন বোঝার এবং তার বাস্তবায়নের জন্য তৌফিক দান করেন। আমিন। ওয়াসাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি।